وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا. وقال الله سبحانه وتعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال عليه الصلاة والسلام المؤمنون هينون لينون كالجمل الآنف إن قيد انقاد وإن أنيخ على صخرة استناخ. وقال عليه الصلاة والسلام من قال لا إله إلا الله مخلصا دخل الجنة. قيل وما إخلاصها؟ قال أن تحجزه عن محارم الله. میرے محترم بزرگ دوست عزیزو, اس ساری محنت اور کوشش کا اور اس جمع ہونے کا جو اصل بنیادی مقصد ہے وہ صرف اور صرف یہ ہے کہ مخلوق کا یقین مخلوق سے خالق کی طرف, چیزوں سے اعمال کی طرف, اسباب سے احکام کی طرف اور دنیا سے آخرت کی طرف امت کا رخ پھر جائے. اس لیے کہ امت کی بے دینی کا سبب صرف جہالت نہیں ہے بلکہ باوجود علم کے بے دینی ہے, جسے معلوم ہوتا ہے کہ اللہ کی اطاعت کے لیے دین کا جاننا شرط نہیں ہے بلکہ اللہ کی اطاعت کے لیے ایمان بھی شرط ہے. اللہ کی اطاعت کے لیے ایمان سب سے پہلی شرط ہے. اس لیے کہ اسلام صرف ایمان کا ہی مظہر ہے. اگر ایمان ہے تو اسلام ہوگا, اگر ایمان نہیں ہے تو اسلام نہیں ہوگا. ایمان کا مظہر اسلام ہے, ایمان کی علامت اسلام ہے. اگر ایمان ہے تو ایمان کی وجود کی علامت اسلام ہے, اگر ایمان نہیں ہے تو اسلام نہیں ہے. اس لیے امت کی بے دینی کا سبب جہالت نہیں ہے بلکہ امت کی بے دینی کا سبب وہ یقین کی کمزوری اور اللہ سے بے تعلقی ہے. اس لیے اس کام کا بنیادی مقصد ہے اپنی ذات سے لے کر سارے دنیا میں بسنے والے مسلمانوں کا یقین اللہ کے غیر سے اللہ کے ذات عالی کی طرف پھیرنا. اس یقین کی تبدیلی اور اس کی محنت کا نام دعوت الی اللہ ہے. دعوت الی اللہ کا مفہوم یہی ہے, دعوت الی احکام اللہ. اور دعوت کا مفہوم یہی ہے کہ جتنا اللہ کا غیر ہے اس سب کا تاثر اپنے اور دوسروں کے دلوں سے نکالنا اور اللہ کی ذات عالی کا تاثر دلوں میں پیدا کرنا, یہی اس محنت کا اصل مقصد ہے. نحمده ونصلی علی رسوله الکریم, اما بعد. محترم دوستو بزرگو, محنت چلتے سے চেষ্টা চলতেছে, আমরা এখানে একত্রিত হয়েছি, জমা হওয়া, এসব কিছুর উদ্দেশ্য এটাই যে ভাই মখলুক থেকে ইয়াকিন হইতে যায়, খালিকের উপরে ইয়াকিন চলে যায় এবং এরকম ভাবে জিনিসের থেকে ইয়াকিন ছেড়ে আমালের দিকে আসে এবং আসবাবের থেকে ইয়াকিন ছেড়ে দেয়া আহকামের দিকে আসে, এমনি ভাবে দুনিয়া থেকে ইয়াকিন ছেড়ে আখিরাতের দিকে আসে। কারণ উনি বলেন যে উম্মতের মধ্যে যত বেদিনী, এসব বেদিনীর কারণ এই নয় যে মানুষের কাছে এলেম নাই, এলেম থাকা সত্ত্বেও বেদিনী কেন, এই জন্য যে আসল বেদিনীর কারণ হল মানুষের ইয়াকিন কমজোর হওয়া, ইমান কমজোর হওয়া। যখন ইমান ইয়াকিন কমজোর হয় তখন মানুষের মধ্যে ইসলাম অর্থাৎ যে বাহ্যিক আমল এটাও কমজোর হয়ে যায়। ইমানই হল ইসলামের বহির, ইসলাম ইমান, ইমানের বহির প্রকাশই হল ইসলাম। ইমান যখন থাকবে তো ইসলাম থাকবে, ইমান ছাড়া ইসলামের চিন্তাই করা যায় না, যে ইমান ছাড়া ইসলাম হইতে পারে। এই জন্য মেরে মহতরম দোষটা বুঝব, বলেন যে ভাই অজ্ঞতা জেহালত মূর্খতা বলে যে এইটা বেদিনীর কারণ নয়, অথবা এলেম থাকা যথেষ্ট নয়, এলেম থাকা সত্ত্বেও মানুষ বেদিনী যেদিকে চলতে থাকে। তো আসল কারণ হল যে ইমান এবং ইয়াকিনের কমজোরি। দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া বলে যে এটা এই জন্যই যাতে আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক বাড়ে, সম্পর্ক কায়েম হয়ে যায়, ইয়াকিনের জরিয়াতে ইমানের জরিয়াতে আল্লাহর সঙ্গে তাল্লুক পয়দা হয়, ইয়াকিন পয়দা হয়ে যায় আল্লাহর উপরে। যখন ইয়াকিন পয়দা হবে তখন আল্লাহ তাআলার ইতাআতের উপরে আসবে, আল্লাহ তাআলার হুকুমকে মানুষ মানবে। আর যখন ইয়াকিন কমজোর হয়ে যায় তো মানুষ আল্লাহ তাআলার হুকুম মানাকে ছেড়ে দেয়। তো সমস্ত বেদিনীর কারণ হল এই যে ইমান কমজোর এবং ইয়াকিন কমজোর, ইমানের মধ্যে ইয়াকিনের মধ্যে দুর্বলতা। মৌলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফরমাতে থে মে ইস মেহনত কা কোই নাম রাখতা তো ইসকা নাম তহরিকে ঈমান রাখতা কে ইয়ে মেহনত আপনে ইয়াকিনো কে বদলনে কে লিয়ে হে। মেরে বুজুর্গ দোস্ত আজিজো, আল্লাহ কি জাত আলী কে সাথ হামারা তাআল্লুক সিরফ ইসলিয়ে কমজোর আর খতম হো গয়া কে আল্লাহ কি কুদরত উসকি আজমত উসকি বড়াই কে তজকিরে হামারি জুবানো সে খতম হো গয়ে। উলামা নে লিখা হে আল্লাহ কি ওয়াহদানিয়ত কো বোলনা বজাত খুদ মকসুদ হে, ইলম বজাত খুদ মকসুদ নহি হে, ইলম আমল কে লিয়ে মকসুদ হে, ইসসে ফরাগত হো জায়েগি। লেকিন আল্লাহ কি তাওহীদ কো বয়ান করনে সে মুমিন কো ফরাগত নহি, ইসলিয়ে কে আল্লাহ কি তাওহীদ কো বয়ান করনা বজাত খুদ মকসুদ হে। জিতনে ভি আমাল হ্যায় উন তমাম আমাল কা মাদার সিরফ তাওহীদ পর হে, সিরফ তাওহীদ পর হে। ইন তাওহীদ রাসুত তাআত, তমাম নেকিয়ো ও তমাম ইতাআত ও তমাম আওয়ামির ইন সব কি বুনিয়াদ আসল তাওহীদ হে। উলামা নে লিখা হে কে আহকাম কা ইলম আমল কে লিয়ে হে, লেকিন আল্লাহ কি তাওহীদ কো বোলনা বজাত খুদ মকসুদ হে। বহুত জরুরি দুনিয়া বুনিয়াদি বাত নাজ কর রহা কে হাম মে সে হর ফর্দ কে জিম্মে হে কে রোজানা ইয়ে আপনা ওয়াজিফা ওর আপনা আমল বানা লে, আল্লাহ কি বড়াই ওর উসকি কুদরত কি তরফ লোগো কো বুলানা ওর আল্লাহ কে বন্দো কো আল্লাহ কা তাআরুফ করওয়ানা, ইয়ে হর ঈমান ওয়ালে কে জিম্মে হে কে ও রোজানা ইসকি কোশিশ করে কে মসজিদো মে ঈমান কে হালকে কায়েম করতে হুয়ে হর ঈমান ওয়ালে কো দাওয়াত দেকর ইয়াহ মসজিদ মে ঈমান কে হালকো মে লাকর জোড়ে। ইসলিয়ে কে সাহাবা ইকরাম কি আপনি ঈমান কি তকবীয়ত কা জরিয়া ও তরিকা হি ইয়েহি থা। মেরে দোস্তো বুজুর্গো আজিজো, আপনে কাম কো রিওয়াজ সে বচা কর সুন্নত কি তরফ লাও। সাহাবা ইকরাম খুদ ফরমাতে হ্যায় হমনে পহলে ঈমান সীখা ফির কুরআন সীখ লিয়া ওর সাহাবা কে ঈমান সীখনে কা তরিকা হি ইয়েহি থা, ও মসজিদো মে ঈমান কে হালকো কায়েম করতে ও সাহাবা সাহাবা সে মুলাকাতে করকে কেহতে আও হামারে সাথ থোড়ি দের কে লিয়ে মসজিদ মে ঘর পর ঈমান লায়েঙ্গে, কুম বিনা ইজলিস বিনা নুমিন সাআতান, তাআল বিনা নুমিন সাআতান। আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা এক এক দোদো কে হাত পকড়তে ওর কেহতে থোড়ি দের কে হামারে সাথ আ যাও ঈমান কে হালকে মে আপনে পর ঈমান লায়েঙ্গে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ও খুশামত করতে এক এক কি ওর কেহতে থোড়ি দের কে হামারে সাথ মসজিদ মে আ যাও আপনে পর ঈমান লায়েঙ্গে। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি নে মাজ ইবনে জাবাল রাদি আল্লাহ কে ইস আমল সে ইস বাত কো সাবিত কিয়া হে কে মসজিদো মে ঈমান কে ওর মগিবাত কে হালকে ইহি ঈমান কি তাসদীদ ওর ঈমান কি তাকওয়িয়ত কা আসল জরিয়া হে। ইসলিয়ে মেরে দোস্তো আজিজো, ইয়ে আসল কাম থা ওর বুনিয়াদি কাম ইহি হে কে হর ঈমান ওয়ালা সবসে পহলে ইসকা আজম ওর নিয়ত করে কে মে রোজানা আল্লাহ কি ওয়াহদানিয়ত উসকি বড়াই ওর উসকি কিবরিয়াই কে তজকিরে সুনুঙ্গা ওর দূসরো কো আল্লাহ কি বড়াই সমঝাউঙ্গা, ইসসে হামারে দিলো কে অন্দর আল্লাহ কি আজমত পেদা হোগি। জব আল্লাহ কি আজমত পেদা হোগি তো ফির উসকে আজাব কি আজমত পেদা হোগি, উসকে সওয়াব কি আজমত পেদা হোগি, উসকি জন্নত কি আজমত পেদা হোগি, উসকি জাহান্নাম কা খৌফ পেদা হোগা, ওয়াইদো কা খৌফ ওয়াদো কা ইয়াকিন, ইয়ে তমাম কি তমাম ঈমান কি আলামতে হ্যায় জো আল্লাহ কি বড়াই কো নাহি বোলেগা। জিতনা আল্লাহ কা গৈর হ্যায় ওই উসকে আল্লাহ কে দরমিয়ান বড়া বনকর হায়েল হো জায়েগা। আগর ইয়ে আল্লাহ কি কিবরিয়াই কো নাহি বোলেগা, জিতনা আল্লাহ কা গৈর হ্যায় ওই উসকে আল্লাহ কে দরমিয়ান হায়েল হো জায়েগা। মেরে দোস্ত আজিজো, আল্লাহ তক পৌঁছনে কা জরিয়া হি ইয়েহি হ্যায় কি جتنا اللہ کا غیر ہے اس سب کا انکار کرو اللہ کے مقابلے میں, یہ اللہ کی طرف بڑھنے کا واحد ذریعہ ہے. اس لیے کہ جو لوگ اللہ کو چھوڑ کر مخلوق کو بیان کرتے ہیں, کیونکہ بخاری علامہ اقبال کے کہ کافر کی پہچان ہی یہی ہے کہ وہ کائنات کے نقشوں میں گم ہے, اور مومن کی پہچان ہی یہی ہے کہ یہ کائنات کے نقشوں سے آگے کی چیز ہے. ہم کائنات کے نقشوں میں الجھ کر اللہ کو بھولے ہوئے ہیں. جتنا نظام کائنات ہے یہ بندے کے خالق کے درمیان حائل ہو جاتا ہے. ابراہیم علیہ السلام نے ان سارے نقشوں کا انکار کر کے, چاند کا بھی, سورج کا بھی, ستاروں کا بھی, نمرود کا بھی, ان سب کا انکار کر کے قیامت تک آنے والے مسلمانوں کو یہ بتلا دیا کہ توجیہ اس کو کہتے ہیں کہ جتنی متحرک غیر متحرک شکلیں ہیں ان سب کا انکار کرو قدرت کے مقابلے میں اگر تم ایمان سیکھنا چاہتے ہو. اس لیے میرے دوست عزیزو, سارا مجمع آج یہ طے کر لے کہ ہم روزانہ گشتوں کے ذریعے مسجدوں میں ایمان کے حلقے قائم کرتے ہوئے ہر ایمان والے کو دعوت دے کر ملاقات کر کے مسجد میں ایمان کے حلقوں میں لا کر یہاں ایمان سکھ لائیں گے. تو میرے محترم مہاراج مولانا الیاس صاحب رحمتہ اللہ علیہ انہیں کتھا بولتے ہیں, ہم جی محنت کو نام رکھتا چاہیے, ہمیں محنت نام رکھتا ایمانی آندولن, تحریک ایمانی, ইমানি আন্দোলন এই মেহনতের নাম রাখতাম. আসলে এই মেহনতের দ্বারা উদ্দেশ্যই হলো এই যে ভাই ইমানের আলোচনার দ্বারা যত আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার আজমত, আল্লাহ তাআলার বড়ত্ব এবং আল্লাহ তাআলার কুদরতের কথা, আল্লাহ তাআলার তাওহীদের কথা যত আমরা আলোচনা করব তত আমাদের দিলের ভিতরে আল্লাহ পাকের তাওহীদ এবং আল্লাহ পাকের কুদরতের আজমত, আল্লাহ পাকের আজমত, আল্লাহর সঙ্গে পরিচয় এবং আল্লাহ তাআলার জান্নাতের আজমত এবং আল্লাহ তাআলার জাহান্নামে আযাবের ভয়, এসব জিনিস আমাদের দিলের ভিতরে পয়দা হবে. উনি বলেন যে আজ আমাদের দিল থেকে এই সমস্ত জিনিস বের হয়ে গেছে, এই জন্যই যে আমরা দুনিয়ার জিনিসের আলোচনা করি. তো দুনিয়ার জিনিসের মধ্যে যখন আলোচনা করি তো আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই, আমরা আমাদের আখিরাতকে ভুলে যাই. এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে আল্লাহ তাআলার পরিচয় এবং আল্লাহ তাআলাকে স্মরণ রাখা, আল্লাহর সঙ্গে সম্পর্ক, আল্লাহ তাআলার কুদরত এবং আল্লাহ তাআলার বড়াই, বড়ত্ব, এই সব জিনিস আমাদের দিলের ভিতরে পয়দা হবে. আল্লাহ পাক যে একা আল্লাহই করেন, কোন মখলুক কিছুই করে না, আল্লাহর গায়ের আল্লাহ ছাড়া যা কিছু আছে এটা কোন আসর আমার দিলের ভিতরে বাকি না থাকে, শুধু শুধুমাত্র আল্লাহ পাকের আসরই আমার দিলের ভিতরে বাকি থাকে যে তিনিই করেন, তিনিই সব কিছু করেন বালা, তিনি বড় কুদরত বালা এবং তিনি একাই সব কিছু করেন, কেউ কিছু করে না. পরে যে যত এই জিনিসের আলোচনা করব ততই আমাদের দিলের ভিতরে ওই ইয়াকিন পয়দা হবে. উনি বলেন যে ভাই তাওহীদের ইয়াকিন দিলের ভিতরে পয়দা করা এটা উদ্দেশ্য এবং একেবারে এটাই একমাত্র উদ্দেশ্য. আর বলেন যে এলম হাসিল করা এটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তো হলো এলমের দ্বারা আমল পয়দা হয়ে যায়, এলমের উপরে আমল করে, এলেম থেকে মানুষ অবসর হয়ে যাবে এক সময় এলেম শিখতে শিখতে, কিন্তু আমল শেষ হবে না. এই জন্য আমল করা এটাই হলো আসল মকসুদ. এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝব বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা যেভাবে এই ইমানের ইমানকে তারা নিজেদের দিলের ভিতরে তাজা করতেন এবং ইমানকে বাড়াইতেন ওই তরিকার উপরে আমাদের আশা চাই. উনি বলেন যে ভাই কামকে কাজটাকে, এই দাওয়াত দাওয়াতের কাজটাকে রেওয়াজ থেকে সরায়, রেওয়াজ থেকে বাঁচায় সুন্নতের উপরে আমরা আনি, সুন্নতের উপরে আমাদের এই কাজ আসে. সুন্নত তরিকা কি ছিল, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনের তরিকা কি ছিল? বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা এই ইমানের আলোচনা, আল্লাহ তাআলার কুদরত এবং বড়াইয়ের আলোচনা এগুলি তারা করতেন, এগুলি তারা তাদের ইমানকে, তাদের ইয়াকিনকে তারা শক্তিশালী করতেন. হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এরকম ভাবে হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবায়ে কেরাম যারা একজন দুইজনের হাত ধরতেন আর এই কথা বলতেন যে আসো, উঠো, বসো, আমরা কিছু সময় আমাদের রবের উপরে ইমান আনি, মানে আমাদের রবের আলোচনা করি, আমাদের রবের কুদরতের কথা বলি, তো আল্লাহ পাকের তৌহিদের কথা, আল্লাহ পাকের কুদরতের কথা তারা মসজিদের মধ্যে নিয়ে আসা লোকদেরকে মজলিস বানাইতেন এবং ওই সমস্ত মজলিসে এই সমস্ত আলোচনা করতেন। এই জন্য উনি বলেন যে পুরা মজমা আমরা এখানে সবাই আজকে এই কথা নিয়োগ করি যে আমরা আমাদের রোজানার এটা একটা আমল আমরা বানাই নি যে রোজানা আমি ইমানের আলোচনা করব এবং আল্লাহ পাকের তৌহিদের আলোচনা করব, আল্লাহ পাকের আজমতের আলোচনা করব। তো যখন এরকম ভাবে আমি রোজানা করব তো আমার ইমানের মধ্যে তরক্কি হবে, আমার ইমানের মধ্যে উন্নতি হবে, আমার ভিতরে আল্লাহ পাকের কুদরতের এবং আল্লাহ পাকের আজমত আমার দিলের ভিতরে পয়দা হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের তরিকা এটাই ছিল, যেরকম বলা হলো যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো সাহাবায়ে কেরাম লোকদেরকে নিয়ে এসে মসজিদে ইমানের আলোচনা করতেন, আল্লাহ পাকের কুদরতের বড়াইয়ের আলোচনা করতেন, তৌহিদের আলোচনা করতেন, এইটার দ্বারা তাদের ইমান বাড়ত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে এই কথাটার উপরে উনি প্রমাণ হিসাবে এই কথাটার শিরোনামটা ছিল এই যে ইমানের আলোচনা দ্বারা ইমান বাড়ে, ইমানের উন্নতি হয়, বলে যে এই শিরোনামের নিচে উনি হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাকে উল্লেখ করছেন যে তিনি অন্যান্যদেরকে নিয়ে ইমানের মজলিস জমাইতেন এবং ইমানের মজলিস কায়েম করতেন, সেখানে আল্লাহ তাআলার আলোচনা করতেন, আল্লাহ তাআলার আজমতের আলোচনা করতেন, আল্লাহ পাকের কুদরতের আলোচনা করতেন। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ বলেন যে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার এই সমস্ত জিনিসের আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সমস্ত আসর আমাদের দিল থেকে বাইর না হবে ততক্ষণ পর্যন্ত ইমান দিলের মধ্যে পয়দা হইতেই পারে না। এই জন্যে আল্লামা ইকবাল এই কথাই বলেন যে একজন মোমেন একজন কাফের তার মধ্যে পার্থক্য হলে যে কাফের সে তো বলে যে দুনিয়ার এই সমস্ত নকশার মধ্যে ডুবে আছে, দুনিয়ার এই সমস্ত জিনিসের মধ্যেই ডুবে আছে, তার খবরই নেই। আর একজন ইমানওয়ালা বলে যে দুনিয়ার এই সমস্ত নকশা থেকে, দুনিয়ার এই সমস্ত জিনিস থেকে কোনো আসরই সে নেয় না, সে তো আল্লাহ তাআলার উপরে আল্লাহ তাআলার আজমত তার দিলের ভিতরে ভরপুর, আল্লাহ পাকের কুদরত তার দিলের ভিতরে ভরপুর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি চাঁদকে দেখে অস্বীকার করলেন, বলে চাঁদ থেকে কিছু হয় না, তারকাকে অস্বীকার করলেন, বলে তারকা থেকে কিছু হয় না, সূর্যকে দেখে অস্বীকার করলেন, বলে যে এই সূর্য থেকে কিছুই হয় না, বলে যে সমস্ত জিনিসকে তিনি অস্বীকার করলেন, আল্লাহ তাআলা থেকে সব কিছু হয় এই কথার ইয়াকিন দিলের মধ্যে বসাইবার জন্য তিনি সব জিনিসের কে অস্বীকার করলেন, এগুলি থেকে কিছুই হয় না, দুনিয়া ভরা কোন জিনিস থেকে কিছুই হয় না, সব কিছু এক আল্লাহ থেকে হয়। তো মেরে মহতরম দোস্তরা বুঝব যত বেশি আমরা এই ইমানের কথা ইয়াকিনের কথা আলোচনা করব তত আমাদের দিলের ভিতরে ইমান তাজা হবে এবং ইমান শক্তিশালী হবে আর ইমান উন্নত হবে। এই জন্য প্রত্যেকেই আমরা একথা নিয়ত করে নেই যে রোজানা আমি ইমানের মজলিসের মধ্যে বসবো, ইমানের কথা আলোচনা করব ইনশাআল্লাহ। জিতনা নিজামে কায়নাত হ্যায় ইয়ে মহল আল্লাহ রব্বুল ইজ্জত কে তারিফ কে লিয়ে হ্যায়, আল্লাহ কি জাত সে ফায়দা উঠানে কে লিয়ে নাহি হ্যায়। জব নিজামে আলম মে কোই তাগায়ুর হো, জব নিজামে আলম মে কোই তাগায়ুর হো তো হামেশা ইয়াদ রাখো কে ইস তাগায়ুর আল্লাহ কে তারিফ কে লিয়ে হ্যায়। মেরে দোস্ত আজিজো বহুত জরুরি হ্যায় সমঝনা, জিতনা নিজাম সায়েন্স কা হ্যায় ইয়ে কহেগা কি নিজামে কায়নাত মে জো তাগায়ুর হ্যায় ও কায়নাত কি ওজহ সে হ্যায়, ইয়ে ইয়ে সোচ ও ইয়ে খেয়াল আল্লাহ কো ভুলানে কি কোশিশ হ্যায়, আল্লাহ সে মুমিন কো কাটনে কা রাস্তা হ্যায়। نظام عالم میں جو تغیر ہوتا ہے وہ اللہ رب العزت کے تعارف کے لیے ہوتا ہے، چاند اور سورج کا گرہن ہونا یہ صرف اور صرف اللہ کے تعارف کے لیے ہے، زلزلوں کا آنا یہ بتلانے کے لیے ہے کہ جب زمین پر زنا کیا جاتا ہے تو اللہ تعالیٰ زمینوں کو ہلا دیتے ہیں، لیکن جتنا سائنس ہے وہ یہ پڑھائے گا کہ زمینوں میں زلزلے اس وجہ سے نہیں آتے، اس وجہ سے آتے ہیں، چاند سورج کے گرہن ہونے پہ اتنی جھوٹی کہانیاں تمہیں سنا لیں گے کہ اللہ کی طرف خیال ہی نہیں جائے گا. ہر ایک حدیث میں آتا ہے چاند سورج کا گرہن ہونا اللہ کی نشانیوں میں سے نشانی ہے. اس امت کو اس موقع پر عبادت کرنے کا حکم دیا گیا ہے صرف اس لیے تاکہ معلوم ہو جائے یہ اللہ کی ناراضگی کا وقت ہے. میرے دوست ساتھیوں, مجھے تو مختصر یاد کرنا ہے کہ جتنا نظام کائنات میں تغیر ہوتا ہے وہ اللہ کے تعارف کے لیے ہوتا ہے, یعنی بندہ اس نظام عالم کے تغیر سے اللہ تک پہنچے. نظام کائنات کا انکار کرے قدرت کے مقابلے میں, یہ تغیرات اس لیے ہوتے ہیں. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ایسے موقعوں پر اپنے صحابہ کے ایمان کا امتحان لیا ہے اور انہیں ایسے موقعوں پر ایمان کی تعلیم دی ہے. حدیبیہ کی رات میں بارش ہوئی, آپ نے فرمایا تم میں سے بعض صبح وہ کافر ہوں گے بعض مومن ہوں گے. صحابہ اکرام اسی سے دہل گئے کہ ہم کیسے کافر ہو جائیں گے. آپ نے فرمایا جو یوں کہے گا بارش پناہ ستارے کی وجہ سے ہوئی ہے وہ اللہ کا انکار کرنے والا ہے, ستارے پر ایمان رکھنے والا ہے. جو کہے گا کہ بارش اللہ کے حکم سے ہوئی ہے وہ ستاروں کا انکار کرنے والا ہے, اللہ پر ایمان رکھنے والا ہے. اس لیے مجھے عرض کرنا ہے کہ یہ روزانہ ہر ایمان والے کا کام ہے کہ وہ اس کو صحابہ کی نقل اور اسے کام سمجھے کہ روزانہ یہ مسجد کی آبادی اور ڈھائی گھنٹے کی ملاقات اور محنت کا مقصد ہی یہی ہے, مقصد ہی یہی ہے کہ جتنے مسجد سے باہر مادی نقشے پھیلے ہوئے ہیں ان مادی اور کائنات کے نقشے میں سے دعوت دے کر لوگوں کو نکالو اور مسجد میں ایمان کے حلقے میں لا کر جوڑو اور یہاں اللہ کا تعارف کرواؤ. میرے دوست عزیز بزرگوں, یہ صحابہ اکرام کا معمول تھا جو امت نے چھوڑ دیا ہے اور یہ سمجھتے ہیں کہ یہ کوئی نیا کام ہے, حالانکہ صحابہ اکرام کا معمول یہی تھا. میں نے عرض کیا متعدد صحابہ کے بارے میں ملتا ہے روایتوں میں کہ وہ مسجدوں میں ایمان کے حلقے قائم کرتے اور صحابہ سے ملاقات کر کے کہتے کہ آؤ ہمارے ساتھ تھوڑی دیر کے برف پر ایمان لے آئیں, کیونکہ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے صحابہ کو ایمان کی تجدید کا حکم فرمایا ہے کہ اپنے ایمان کو تازہ کرتے رہا کرو. اور اللہ تعالیٰ نے قرآن میں حکم دیا ہے ایمان والوں کے ایمان لانے کا, اس لیے ہر ایمان والے کے ذمہ یہ ہے کہ وہ روزانہ اپنے ایمان کی تجدید اور اپنے ایمان کی تقویت کے لیے مسجد میں ایمان کے حلقوں میں جڑنے کے لیے وقت فارغ کرے اور ہر ایمان والے کو سمجھا کر مسجد میں ایمان کے ماحول میں آنے پر آمادہ کرے, کیونکہ یقین کے بننے کی جگہ مسجد ہی ہے. فرمایا حضور اکرم صلی اللہ علیہ وسلم نے جس کو مسجد میں آتے جاتے دیکھو اس کے مومن ہونے کی گواہی دے دو. تو بھائی میرے محترم دوست بزرگوں, بولیں جی بھائی, دنیا جت پریچتی اوستھا دنیا کو نظام کارنے دنیا کارنے نئے دنیا یہ سمست اوستار پریبرتن اور دنیا سمست آبرتن یہ سب کچھ اللہ تعالی پریچے بہن کرے. اللہ تعالی جو کریں یہ ہل یہ پریچے یہ دنیا اوستار پریبرتن گھٹتے سے پریچتر پریبرتن گھٹتے سے وہ یہ سمست اوستار پریبرتن یہ سب پریچتر پریبرتن এগুলি সবই আল্লাহ তাআলার কুদরত এবং আল্লাহ তাআলার শক্তি এবং আল্লাহ তাআলার কুদরতের পরিচয় বহন করে, যেগুলি সবই আল্লাহ তাআলাই করতেছেন. মেরে মহতরম দোস্ত বুজুর্গ, চন্দ্রগ্রহণ হোক আর সূর্য গ্রহণ হোক, বলে যে চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ এই জন্য নয় যে দুনিয়ার কোন নিজামের অসুবিধার কারণে দুনিয়ার কোন কারণে এগুলি চন্দ্রগ্রহণ হইতেছে সূর্য গ্রহণ হইতেছে. সায়েন্স মানুষকে আল্লাহকে ভুলাইবার জন্য কি যে আজিব আজিব আশ্চর্য ধরনের সমস্ত মানে কথাবার্তা তারা বলবে যাতে মানুষ আল্লাহকে স্মরণই না করে, আল্লাহকে আল্লাহর কথা মনেও না আসে. দুনিয়াতে ভূমিকম্প হয়, বলে যে ভূমিকম্প কত যে কারণ তারা বলবে যাতে মানুষ আল্লাহর দিকে আল্লাহর কথা স্মরণই না হয়, আল্লাহর দিকে তার দিনই না যায়. দুনিয়ার জিনিস থেকে দুনিয়ার এই কারণে এই অসুবিধার কারণে দুনিয়াতে ভূমিকম্প হয়েছে, অজস্র ভূমিকম্প আল্লাহ তাআলা ভূমিকম্প করান. কখন করান বলে যে যখন দুনিয়াতে ব্যভিচার আম হয়ে যায়, সাধারণভাবে এরকমভাবে অনাচার আর ব্যভিচার চলতে থাকে, তো আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াকে হিলাইয়া দেন, দুনিয়াকে কাঁপাইয়া দেন, ভূমিকম্প সৃষ্টি করে দেন. কিন্তু দুনিয়ার সায়েন্স কি বুঝাবে, বলে যে ওরা তো এই সমস্ত কোনো কারণেই বুঝাবে না, এমন কোন এমন কথা বলবে যাতে মানুষ আল্লাহর দিকে তার আল্লাহর কথা মনেই না আসে। এই জন্য মেরে মহাতরাম দোস্তা বুজুর্গ বলেন যে দুনিয়ার যত অবস্থা যত অবস্থার পরিবর্তন এই সব কিছু আল্লাহ তাআলার কুদরতের নিশানি এবং আল্লাহ তাআলাই সব কিছু ঘটান, এর বাইরে কিছুই নয়, আল্লাহ তাআলাই সব কিছু করেন, ভূমিকম্প আল্লাহ তাআলাই করেন। আর বলে যে এরকম ভাবে চন্দ্রগ্রহণ সূর্য গ্রহণ এই সব কিছু কোনো কারণ নাই, দুনিয়ার কোনো নিজামের সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই, বলে এই আল্লাহ তাআলার কুদরতের সঙ্গে সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সাহাবাদেরকে পরীক্ষা করতেন, বুঝাইতেন এইভাবে, বলে যে হুদাইবিয়ার রাত্রিতে বৃষ্টি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সকালবেলায় কিছু লোক কাফের হয়ে যাবে আর কিছু লোক মুমিন থাকবে। সাহাবারা আশ্চর্য হলেন, আমরা কি করে কাফের হয়ে যাবো, আবার আমরা তো সব মুমিন, আমরা তো সব ইমানওয়ালা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে কথা বলবে যে অমুক তারকার উদয়ের কারণে বৃষ্টি হয়েছে তো সে কাফের হয়ে গেল, আর যে বলবে যে আল্লাহ তাআলার হুকুমে বৃষ্টি হয়েছে তো সে হল মুমিন। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবাদেরকে ইমান শিখাইছেন যে ইমান এইটাই যে আল্লাহই করেন সব কিছু, দুনিয়ার কোনো নিজামের সঙ্গে দুনিয়ার কোনো অবস্থার সম্পর্কই নাই, দুনিয়ার কোনো পরিস্থিতি এটার পরিবর্তন আবর্তন বিবর্তন এগুলির কোনো সম্পর্ক দুনিয়ার কোনো নিজামের সঙ্গে নাই, এগুলি সবই একমাত্র আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা ঘটায় থাকেন, আপন কুদরতের দ্বারা করেন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে মানুষ যতক্ষণ পর্যন্ত ইমানের আলোচনা না করবে, ইমানের কথা না শুনবে, ততক্ষণ পর্যন্ত বলে যে ইমানের মধ্যে এই শক্তি পয়দা হবে না, দুনিয়ার জিনিস থেকে সে এইটার প্রভাবে প্রভাবিত হবে এবং এইটার আসর তার দিলের মধ্যে পড়বে, সে আল্লাহকে ভুলে যাবে। এই জন্যই উনি বলেন যে আমি আগেও বলছি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের পদ্ধতি তাদের তরিকা কি ছিল, বলে তাদের তরিকা এটাই ছিল লোকদেরকে যে তাদেরকে গাস্ত করে করে মসজিদে আনতেন। আমাদের এখানে যে আড়াই ঘন্টার মেহনত বলা হয়, আড়াই ঘন্টার মেহনতটা কি, বলে যে ভাই বাইরে দুনিয়ার পরিবেশের মধ্যে দুনিয়ার যাবতীয় অবস্থার মধ্যে মানুষ যেখানে অবস্থান করতেছে সেখানে তো তার ইমান দিন দিনই দুর্বল হইতেছে, সে দুনিয়া থেকে প্রভাবিত হইতেছে, তাকে ওই পরিবেশ থেকে উঠাইয়া মসজিদে নিয়ে আসো এবং এখানে ইমানের আলোচনার দ্বারা বলে তার ভিতরে ইমান তাজা করো, তার মধ্যে ইমান শক্তিশালী হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলতেছেন যে তোমরা ইমানকে তরুতাজা করতে থাকো, আর আল্লাহ তাআলাও স্বয়ং বলতেছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানওয়ালারা ইমান আনো, ইমানওয়ালারা ইমান কি আনবে, মানে হলো যে ইমানওয়ালারা ইমানকে শক্তিশালী করে যেন তারা যেন ইমানের আলোচনা করতে থাকে, যতক্ষণ ইমানের আলোচনা করবে তার ইমানের মধ্যে শক্তি আসতে থাকবে, আর যখন আলোচনা ছেড়ে দিবে তো দুনিয়ার এই সমস্ত জিনিস থেকে সে প্রভাবিত হবে এবং তার ইমান দুর্বল হতে থাকবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের নিয়মিত আমল এটাই ছিল যে তারা লোকদেরকে মসজিদে নিয়ে আসতেন এবং মসজিদে ইমানের হালকা কায়েম করতেন, যেরকম আগেই বলা হয়েছে অনেক সাহাবির কথা। তো এরকম ভাবে আমাদের মেহনতের মধ্যে এই আড়াই ঘন্টার মেহনত মসজিদে লোকদেরকে নিয়ে এসে এখানে ইমানের হালকা কায়েম করো, লোকেরা মনে করে এখন আমাদের সাথীরা মনে করে অনেকে বলে এটা আবার নতুন কথা শুনতেছি, নতুন কিছুই নয়, মেরে মহতরম দোস্তা বুজুর্গ এ তো সাহাবাদের জমানা থেকে চলে আসতেছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তারা এইভাবে মেহনত করতেন। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে আড়াই ঘন্টার এই মেহনতের মধ্যে লোকদেরকে বাজারি পরিবেশ থেকে দুনিয়ার বিভিন্ন পরিবেশ থেকে যেখানে তার ইমান নষ্ট হয় যেখানে ইমান তার দুর্বল হয়ে যায় আর দুনিয়ার জিনিস থেকে সে প্রভাবিত হয় এবং দুনিয়ার আসর তার দিলের মধ্যে আসে আল্লাহকে ভুলে যায়, এরকম পরিবেশ থেকে মানুষকে উঠায় এনে মসজিদের মধ্যে ইমানের হালকায় বসানো, এই ইমানের কথা যখন শুনবে তো তার ইমান শক্তিশালী হবে। হমে হর ওক্ত ইস বাত কা ধ্যান রাখনা চাহিয়ে কি জো আল্লাহ চাহতে হ্যায় ওহি হোতা হ্যায়, আম্বিয়া আলাইহিমুসসালাম কে চাহনে সে ভি নাহি হোগা জব তক আল্লাহ না চাহে। হালাঙ্কি আম্বিয়া আলাইহিমুসসালাম কা জো কুরব আল্লাহ কে ইয়াহ হ্যায় ওর আম্বিয়া আলাইহিমুসসালাম কা জো আল্লাহ কে ইয়াহ মকাম হ্যায় উস মকাম কা কোই পৌঁছ নাহি সকতা, লেকিন ইসকে বাওয়াজুদ আল্লাহ রাব্বুল ইজ্জত ইয়ে বতলানে কে লিয়ে কে করনে ওয়ালি জাত সিরফ হাম হ্যায়, আম্বিয়া আলাইহিমুসসালাম কো উনকে ইরাদে মে আল্লাহ রাব্বুল ইজ্জত ইসলিয়ে নাকাম ফরমা দেতে হ্যায় তাকে আম্বিয়া আলাইহিমুসসালাম হর ওক্ত ইস বাত কা ধ্যান রাখেন কে করনে ওয়ালি জাত সিরফ আল্লাহ কি হ্যায়। হাম সব গৌর করেন জব নবিয়ো কে বারে মে ইয়ে বাত ফরমা দি, ফির কোই বিজারত কোই হুকুমত কোই তাকত আল্লাহ কে বগৈর ক্যা কর সকতি হ্যায়। মেরে দোস্ত আজিজো, হমারি সারি উম্মীদে ও খৌফ আল্লাহ কে গৈর সে বাবস্তা হো গিয়া হ্যায়, কিউকি হাদিস মে আতা হ্যায় কে জব ইবনে আদম আল্লাহ কে গৈর সে উম্মীদ রাখেগা ইয়া আল্লাহ কে গৈর কা খৌফ করেগা তো আল্লাহ তাআলা ইসকো আপনে গৈর কে হাওয়ালে কর দেঙ্গে। উম্মীদ ও খৌফ ইন দোনো চিজো কা আল্লাহ কে গৈর সে কতান কোই তাআল্লুক নাহি হ্যায়। মানে আর্জ কিয়া কে জব আম্বিয়া আলাইহিমুসসালাম এক কাম কা ইরাদা করেন ওর আপনে ইরাদে কো আল্লাহ কি চাহত পর মওকুফ না করেন তো আল্লাহ তাআলা উনকে কাম কো ইসলিয়ে লটকা দেতে হ্যায়। আল্লাহু আকবার। সুলেমান আলাইহিসসালাম এক খৈর কা ইরাদা কিয়া কে 100 মুজাহিদ আপনি ঔলাদ মে সে 100 ঘোড়সওয়ার মুজাহিদ আপনি ঔলাদ মে সে আল্লাহ কে দীন কে লিয়ে তৈয়ার করনে হ্যায়। লোক সমঝতে হ্যাঁ কি আচ্ছি নিয়ত হোগি তো কাম হো জায়েগা, নাহি আপনে নেক ইরাদো কো ভি আল্লাহ কি মশিয়ত পর মওকুফ করো, আপনে নেক ইরাদো কো ভি আল্লাহ কি মশিয়ত পর মওকুফ করো। ইয়ে বাত নাহি হ্যায় কি আগর এক আদমি খৈর কা ইরাদা করতা হ্যায় তো খৈর কে সাথ আল্লাহ কি মদদ হোগি, নাহি বলকি আপনে খৈর কে ইরাদে কো আল্লাহ কি চাহত পর মওকুফ করো, আল্লাহ চাহেঙ্গে তো হোগা ও নাহি চাহেঙ্গে তো নাহি হোগা। সুলেমান আলাইহিসসালাম নে ইরাদা কর লিয়া কে 100 বিবি সে সাহবত করুঙ্গা ওর 100 বিবিও সে 100 মুজাহিদ তৈয়ার হোঙ্গে জো আল্লাহ কে দীন কি মেহনত করে। আল্লাহ কি শান কে ইনশা আল্লাহ কহনা ভুল গয়ে, 100 বিবি সে সাহবত কি আসবাব সারে মুহাইয়া হ্যায় আলা নসল কি বিবিয়া হ্যায় লেকিন 99 বিবিও মে সে 99 বিবিও মে সে কিসি কো হামল না হুয়া সিরফ এক বিবি কো হামল হুয়া, 99 কো হামল না হুয়া ওর উসসে ভি এক নাকিস জিসম বগৈর রূহ কা পেদা হো গয়া জো দায়া নে লাকর সুলেমান আলাইহিসসালাম কি কুরসি পর ডাল দিয়া কি ইয়ে পেদা হুয়া হ্যায়। ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব, নবী ফোরন সমঝ জাতে হ্যায় কি ইস ওয়াক্ত ইবতিলা ইয়ে আল্লাহ কে নারাজগি কি ওজহ সে হ্যায়, ফোরন সমঝ গয়ে কিউকি শয়তান নে উস ওয়াক্ত ইনশাআল্লাহ কহনা ভুলা দিয়া। মেরে দোস্ত আজিজো, মে আর্জ কর রাহা কি নবী হ্যায় এক খৈর কা ইরাদা হ্যায় লেকিন আল্লাহ নাহি চাহতে, আগর ইনশাআল্লাহ কহ দেতে তো ইরাদে মে কামিয়াবি হোতি, ইনশাআল্লাহ কহনা ভুল গয়ে 99 বিবিও কা হামল হি না হুয়া। মে সোচতা হুঁ কি ইস দুনিয়া কে মাদি নকশো মে মুসলমান পড় কর ইসমে কোশিশ কর রাহা হ্যায় ওর উম্মীদ আল্লাহ সে কিয়ে হুয়ে হ্যায়। এক বাত ওর ইয়াদ রাখনা, আল্লাহ সে উম্মীদ করনে মে ও বন্দা সচ্চা হ্যায় জো আল্লাহ কে আওয়ামির কো পুরা করতা হো, জো আল্লাহ কে আহকাম কো পুরা না করে উসে আল্লাহ সে উম্মীদ করনে কা কোই হক নাহি হ্যায়। ইসলিয়ে কে আল্লাহ কে জাতে আলি সে ফায়দা উঠানে কে লিয়ে উসকা দীন হ্যায়। তো মানে আর্জ কিয়া কে নবী কি চাহত পর হি কাম না হোগা জব তক আল্লাহ না চাহেঙ্গে, তো আপ আন্দাজা কর লো যে আম্বিয়া আলাইহিমুসসালাম আল্লাহ কে ইতনা করিব হ্যায় জব আল্লাহ না চাহে তো উনকি চাহত সে কুছ নাহি হোতা, তো تو مخلوق کی چاہت سے کیسے ہو جائے گا؟ اس لیے میرے دوست عزیزوں ہمیں ان واقعات کو اس لیے بیان کرنا ہے تاکہ ہمارے دلوں میں اللہ کی عظمت, اللہ کی قدرت, اس کی بڑائی, اس کی توحید دلوں میں اترے. حضور اکرم صلی اللہ علیہ وسلم سے پوچھا گیا اصحاب کہف کون تھے؟ آپ نے فرمایا میں کل بتلاؤں گا کون تھے, آپ انشاءاللہ کہنا بھول گئے. 15 دن تک وحی نہیں آئی, 15 دن وحی نہیں آئی کہ آپ نے کیوں کہا میں کل بتلاؤں گا, یوں کیوں نہیں کہا اللہ چاہے گا تو بتلاؤں گا؟ 15 دن کے بعد یہ وحی آئی, آئندہ کبھی نہ کہیے گا کسی کام کے بارے میں یہ کام میں کل کر دوں گا جب تک آپ انشاءاللہ نہ کہیں. اس لیے میرے دوست عزیزو ہر موقع پر اللہ کو یاد رکھنا, بس یہی اصل ذکر ہے, یہی اصل ذکر ہے, کیونکہ اصل ذکر اللہ کو یاد رکھنا ہے. بندہ اپنے ہر ارادے کو اللہ کی مشیت پر موقوف کرے کہ اللہ چاہے گا تو ہوگا, اللہ چاہیں گے تو ہوگا. اپنے ارادے کو اللہ کی مشیت پر موقوف کرنا بس یہی اللہ کی ذات عالی سے امید بڑھانے کا سبب ہے. تو میرے محترم دوست بزرگوں বলেন যে ভাই আমাদের প্রত্যেকের দিলের ভিতরে সবসময় এই কথা থাকা চাই যে আল্লাহ তাআলা চাইলে হবে, আল্লাহ তাআলা না চাইলে কিছুই হবে না. এটা সবসময় আমাদের দিলের মধ্যে থাকা চাই যে আমি যত বড় কাজেরই ইরাদা করি না কেন, আর যতই এর জন্য আমি ব্যবস্থাপনা এবং যত রকমের চেষ্টা তদবিরই আমি করি না কেন, ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না চাইবে. আল্লাহ তাআলাই সব কিছু করেন, দুনিয়ার কোন জিনিস থেকে কিছুই হয় না. ইহাদেরকে বলেন যে আম্বিয়া আলাইহিমুসসালাত ওয়াসসালাম তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি, সমস্ত মানুষের চেয়ে আম্বিয়াদের নবীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি. মেরে মহতরম দোস্তা বুঝলেন নবীরাও কোন জিনিস চাইছেন তো তাদের চাওয়ার দ্বারা কখনোই হয় নাই আল্লাহ তাআলা যতক্ষণ না চাইছেন. তো নবীরা চাইলেও হবে না যতক্ষণ আল্লাহ তাআলা না চাইবেন. আর এই কথাকে আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য বলে যে কোরআনে পাকের মধ্যে সুলাইমান আলাইহিসসালামের ঘটনা শুনাই দিয়েছেন. বলেন যে সুলাইমান আলাইহিসসালামের 100 জন বিবি ছিলেন, স্ত্রী ছিলেন. উনি বললেন যে আমি আজকে রাত্রে 100 জন স্ত্রীর সঙ্গে মিলব, তো তাদের প্রত্যেকের গর্ভে এক একটা একজন করে সন্তান হবে যারা আল্লাহর দ্বীনের মুজাহিদ হবে, আল্লাহর দ্বীনের মুজাহিদ হবে, ঘোড়সওয়ার হবে. তো বলেন যে উনি তো রাতভর মিললেন, কিন্তু বলে যে 99 বিবি কারোই গর্ভধারণ হইল না, একজনের গর্ভধারণ হয়েছে শুধু. তারপরে বলে যে এরপরে যখন সময় পুরা হইল তো এই গর্ভ থেকে কি বের হলো, বলে যে অসম্পূর্ণ একটা সন্তান পয়দা হয়েছে যার মধ্যে রূহ জানি ছিল না. আবার যে ওই দাই যে সে ওই বাচ্চাকে আয়না সুলাইমান আলাইহিসসালামের সিংহাসনের উপরে ফেলে দিল, বলে দেখেন এইটা পয়দা হয়েছে. কেন এরকম হলো? বলে যে উনি যখন এই কথাটা বলছিলেন যে 100 জন মুজাহিদ সন্তান আমার পয়দা হবে, আজকে রাতে আমি সব বিবিদের সঙ্গে মিলব, তো এতে মেরে মহতরম ওই সময় উনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, আল্লাহ চাইলে হবে. শয়তান ওই সময় ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে, তো ইনশাআল্লাহ বলেন নাই. তো আল্লাহ তাআলা তার নবীর এরাদাকে এটাকে পূরণ হইতে দেন নাই, বলেন না নবীর এরাদাও পূরণ হবে না, নবীও নবীও কিছু করতে পারবে না, নবী চাইলেই হবে না, আল্লাহ চাইলে হবে. তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে সারা দুনিয়া সমস্ত জিনিস যদি একত্র হয়ে যায় আর সব মানুষের এরাদা যদি হয়ে যায় তো কখনোই কিছুই হবে না, কিছুই ঘটবে না, কিছুই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না চাইবেন. আল্লাহ তাআলা যতক্ষণ না চাইবেন ততক্ষণ কিছুই হবে না. এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে দিলের ভিতরে যত ইমানের আলোচনা, কুদরতের আলোচনা, তৌহিদের আলোচনা আমরা করব, তো আমাদের দিলের ভিতরে এই কথাই পয়দা হবে সব সময় আল্লাহকে, আল্লাহ সম্পর্কে এই ধারণা, এই ইয়াকিন দিলের মধ্যে হবে যে কোনো কাজ আমি করতে চাই, যে কোনো ইরাদা করি, যে কোনো ইচ্ছা আমি পূরণ করতে চাই, আমার ইচ্ছা কখনোই পূরণ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না চাইবেন। সদা সর্বদা সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ রাখা, এটাকেই জিকির বলে। এটাই জিকিরের আসল উদ্দেশ্য, যে সব কাজের মধ্যে সে আল্লাহকে স্মরণ রাখে, যে আল্লাহ তাআলা চাইলে হবে, আমি তো একটা কাজ করতে চাইতেছি, আমি তো একটা ইরাদা করছি, আমি তো একটা ইচ্ছা পূরণ করতে চাইতেছি, কিন্তু আমার ইচ্ছা কখনোই পূরণ হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা না চাইবেন। সারা দুনিয়া সমস্ত মেরে মহতরম দোস্তা বুজুর্গ সমস্ত সামান জড়ো করে ফেলে, আবার যে তাতেও হবে না যতক্ষণ আল্লাহ না চাইবেন। আল্লাহ তাআলার চাওয়ার মোকাবেলায় মন্ত্রীত্বেরই বা কি শক্তি আছে, একজন রাষ্ট্রপতির কি শক্তি আছে, রাষ্ট্রের কি ক্ষমতা আছে, কারো কোনো ক্ষমতা নাই। বলে যে সব ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা যখন চাইবেন তখনই হবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো আসহাবে কাহাব সম্পর্কে, যে আসহাবে কাহাব সম্পর্কে বলেন দেখি। হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমি কালকে বলবো, উনিও ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। বলে যে কালকে বলবো এই কথার উপরে আল্লাহ তাআলা নারাজ হইয়া 15 দিন পর্যন্ত ওহি বন্ধ রাখলেন, 15 দিন পর্যন্ত কোনো ওহি আসলো না, সতর্ক করার জন্য, হুঁশিয়ার করার জন্য, এরকম কথা বলবেন না, ইনশাআল্লাহ বাদে কোনো কথা বলবেন না, এই কথার উপরে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা 15 দিন পর্যন্ত কোনো ওহি নাজিল করলেন না, কোনো ওহি আসলো না। তো 15 দিন পরে যখন ওহি আসলো, তো ওই ওহির মধ্যে কথা বলা হইল যে নবীজি আপনি যখনই কোনো কথা বলেন তো আপনি এই কথা বলবেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা চান তাইলে আমি করব, তাইলে হবে, ইনশাআল্লাহ বলবেন, এটা বলতে যেন আপনি ভুলে না যান। মেরে মহতরম দোস্তা বুজুর্গ তো বলেন যে সব সময় একজন মানুষের দিনের ভিতরে এই কথাটা মনে থাকা যে আল্লাহই করবে বালা, আল্লাহই করবেন, আল্লাহ চাইলেই হবে, আল্লাহর কাছ থেকেই আশা করবে, আল্লাহকেই ভয় করবে, দুনিয়ার কাউকে ভয় করে না, কারো কাছ থেকে আশা করে না। হাদিসের মধ্যে আসছে বলেন যে যে মানুষের থেকে মখলুক থেকে আশা করে অথবা মখলুককে ভয় করে, আল্লাহ তাআলা তাকে মখলুকের হাওলা করে দেন, যাও তোমার আশা সেই মখলুকে পূরণ করুক, তোমায় তুমি যাকে ভয় করতেছ বলে যে এই মখলুক তোমার ভয় দূর করুক। মেরে মহতরম দোস্তা বুজুর্গ মখলুকের কোনো ক্ষমতাই নাই, সৃষ্টির কোনো ক্ষমতাই নাই যে সে কোনো আশা পূরণ করতে পারে অথবা সে আমার কোনো ক্ষতি করে দিতে পারে, আমার কোনো ভয়ের কারণ হইতে পারে। এই জন্য মেরে মহতরম দোস্ত ভয় তো একমাত্র আল্লাহকেই করা, আশা একমাত্র আল্লাহ তাআলার কাছেই করা। এই কথা একজন মুসলমান একজন ইমানওয়ালা সর্বসময় সে স্মরণ রাখবে, সব কাজের মধ্যে এই কথাকে মনে রাখবে, তো সে সদা সর্বদা জিকির করনেওয়ালা, আল্লাহকে স্মরণ রাখনেওয়ালা। ইয়ে এক জুজ হে লা ইলাহা ইল্লাল্লাহ, ইসকা দুসরা জুজ হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ে দুসরা জুজ হে জিতনা ইয়াকিনি ইয়ে হে লা ইলাহা ইল্লাল্লাহ ইতনা হি ইয়াকিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কা মতলব ইয়ে হে কি জিস তরহ করনে ওয়ালি যাত সিরফ আল্লাহ কি হে, উসকে করনে কে যাবতে ওর উসকে করনে কে তরিকে, উসকে করনে কে ওয়াদে ও সিরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে তরিকে হে, ইসকে আলাওয়া খুদা কি কসম আল্লাহ কে বানায়ে হুয়ে বানায়ে হুয়ে কায়নাত সে ফায়দা উঠানে কা কোই জরিয়া কোই রাস্তা নাহি হে। আগর দিন কে বগৈর কোই দুনিয়া কা ফায়দা উঠাতা হে তো ও আল্লাহ কে ইয়াহ উসকা শুমার উন লোগো মে হে, আল্লাহ কে ইয়াহ উসকা শুমার উন লোগো মে হে জিনকো আল্লাহ দুনিয়া মে দুনিয়া দেকর নিমটায়েঙ্গে, আখিরত মে উনকা কোই হিস্সা নাহি হোগা। মুসলমান কে লিয়ে ওর মুমিন কে লিয়ে আল্লাহ কি জাত আলি সে ফায়দা উঠানে কা রাস্তা সিরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে। ইসলিয়ে কে মানে আর্জ কিয়া কি কায়নাত আল্লাহ কা যাবতা নাহি হে, জমিন সে গল্লা, ঔরত সে বচ্চা, দাওয়া সে শিফা, হথিয়ারো সে হিফাজত, খুদা কাজ জাবতা নেই হ্যাঁ লোক নিজামে কায়নাত আল্লাহ কাজ জাবতা সমঝে হুয়ে নিজামে কায়নাত আল্লাহ কাজ জাবতা নেই হ্যাঁ দিন আল্লাহ কাজ জাবতা হিসেবে কে নিজামে কায়নাত বহুত তগয়ুরাত হ্যাঁ আল্লাহ কে জাবতে মে কই তগয়ুর নেই হ্যাঁ আল্লাহ কাজ জাবতা আল্লাহ কাজ দিন হ্যাঁ নিজামে কায়নাত বহুত তগয়ুরাত আপ দেখে ঔরতে হ্যাঁ ঔলাদ নেই হথিয়ার হেফাজত নেই দোকানে হ্যাঁ আমদানি নেই বিমারি দবাই হ্যাঁ শিফা নেই পুরে নিজাম উঠা কর দেখ লো সূরজ হ্যাঁ রোশনি নেই হ্যাঁ নিজামে কায়নাত আল্লাহ কে জাবতা নেই কিন্তু জাবতে মে তবদিলি নেই হ্যাঁ নিজামে কায়নাত মে সুবহ শাম তবদিলিয়া আজ সমঝ লেনা চাইয়ে নিজাম কায়নাত আল্লাহ কাজ জাবতা নেই বল্কি নিজাম আহকাম ও নিজাম দিন আল্লাহ কাজ জাবতা হ্যাঁ ফরমা কুরআন মে তবদিল লিখলকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্ন আকসারান নাস লা ইয়ালামুন কে আল্লাহ কে জাবতা মে কোনো তবদিলি নেই দিন আল্লাহ কাজ জাবতা হিসেবে মেরে বুজুর্গ দোস্ত আজিজো আল্লাহ কি জাত আলী সে ফায়দা উঠানে কা এক হি রাস্তা হ্যাঁ کہ مسلمان اپنے اور اللہ کے درمیان نظام کائنات کو ذریعہ نہ بنا کر صرف اور صرف اللہ کے احکامات کو اپنے اور اللہ کے درمیان ذریعہ سمجھے اگر نظام کائنات کو اللہ اپنے اللہ کے درمیان ذریعہ سمجھتا ہے تو اللہ کو ماننے والے نہ ماننے والے یہ سب کے سب ایک ہی چیز پر جمع ہو جائیں گے بلکہ میرے دوستو فرق ہے بہت بڑا فرق ہے اللہ کو ماننے والے سمجھتے ہیں کہ اللہ کی ذات سے فائدہ اٹھانے کے راستے اس کے احکام ہیں کائنات تو اللہ کی قدرت کا مظہر ہے ہم چاہیں گے تو دکان سے نفع دے دیں گے ہم چاہیں گے تو دوا سے شفا دے دیں گے نظام کائنات اللہ کی قدرت کا مظہر ہے لیکن نظام کائنات اللہ سے فائدہ اٹھانے کا ذریعہ نہیں ہے اللہ سے فائدہ اٹھانے کے لیے تو اللہ کا دین اللہ کے احکام ہیں صحابہ کرام کے واقعات پر غور کرو تو معلوم ہوگا کہ ان کے ساتھ غیبی نصرتیں کیوں تھیں وہ جانتے تھے کہ نظام کائنات یہ قدرت سے فائدہ اٹھانے کا ذریعہ نہیں ہے میرے دوستو عزیزو ایسا ماتے تھے تین قسم کے لوگ ہیں جو کہتے ہیں کہ اللہ سے ہوتا ہے اور یہ تینوں قسم کے لوگ اللہ سے فائدہ نہیں اٹھا سکتے ایک قسم تو مشرکین کی ہے وہ بھی کہتے تھے اللہ کرنے والے ہیں ایک قسم مشرکین کی ہے وہ بھی کہتے تھے اللہ کرنے والے ہیں لیکن بتوں کے راستے سے کرتے ہیں ایک قسم اسباب والوں کی ہے وہ کہتے ہیں اللہ کرنے والے ہیں مگر اسباب سے کریں گے ایک قسم وہ بھی ہے جو کہتی ہے نہیں اللہ کرنے والے ہیں لیکن اللہ والوں کے ذریعے سے ہوگا ہے سمجھتے تھے یہ تینوں قسمیں وہ ہیں جو اللہ سے فائدہ نہیں اٹھا سکتی ایک قسم وہ ہے جو کہتی ہے اللہ کریں گے بتوں کے ذریعے سے ایک قسم وہ جو کہتی ہے اللہ کریں گے اسباب کے ذریعے سے ایک قسم ہے جو کہتی ہے اللہ کریں گے اللہ والوں کے ذریعے سے نہیں میرے دوست عزیزوں خوب یاد رکھنا یہ تینوں قسمیں وہ ہیں جو اللہ سے فائدہ نہیں اٹھا سکتی اللہ رب العزت سے فائدہ اٹھانے کے لیے براہ راست اللہ کے احکام دیے گئے ہیں انا اکرمکم عند اللہ اتقاکم تم میں اللہ کے نزدیک سب سے زیادہ قابل اکرام وہ شخص ہے جو تم میں سب سے زیادہ اللہ سے ڈرنے والا ہے یہاں بات صاف ہو گئی ہے کہ اللہ کی ذات عالی سے فائدہ اٹھانے کے لیے صرف اس کا دین ہے جو براہ راست ہر ایمان والے سے متعلق ہے اس لیے مسلمان کو مسلمان کے حوالے نہیں کیا گیا بلکہ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ہر ایمان والے کو براہ راست اللہ کی ذات سے فائدہ اٹھانے کے لیے اللہ کے احکام اور اللہ کا دین ہر مسلمان تک پہنچا دیا ہے اسے میرے بزرگ دوست عزیزوں خوب اچھی طرح سمجھنا چاہیے میں نے تین قسمیں بیان کی ہیں, جو سمجھتے ہیں ہم سمجھتے ہیں کہ نہیں, غیر نہیں کہتے کہ اللہ سے ہوتا ہے, وہ نہیں کہتے اللہ ہی سے ہوتا ہے. امام بن سالبہ ازد شنوا کے ہیں, شرک کی حالت میں آئے مکہ مکرمہ اور سنا مکے والوں سے کہتے ہوئے کہ محمد صلی اللہ علیہ وسلم کے بارے میں کہ یہ ہمارے بتوں کو برا کہتے ہیں, ہمارے دین میں عیب لگاتے ہیں. یہ کہتے ہیں کہ جو ہی میں نے یہ بات سنی میرے دل میں بات بیٹھ گئی کہ یہ بے شک یہ آدمی نعوذ باللہ یہ پاگل ہے, یا اس پر کوئی اثر ہے, یا اس پر کوئی جناتی اثر ہے. فرماتے ہیں امام بن سالبہ رضی دماغ فرماتے ہیں کہ میں آپ کی خدمت میں حاضر ہوا, دماغ نام تھا, کہ میں آپ کی خدمت میں حاضر ہوا اور میں نے کہا کہ اے محمد صلی اللہ علیہ وسلم, میں آپ کے علاج کے لیے آیا ہوں, آپ ٹھیک ہو جائیں گے. میں نے بہت لوگوں کا علاج کیا ہے, وہ بھی میرے علاج سے ٹھیک ہوئے ہیں, آپ بھی ٹھیک ہو جائیں گے. اور بار بار روایت میں ہے کہ یہ کہتا تھا وہ کہ شفا صرف اموا کے ہاتھ میں ہے, میں ظاہری کوشش کروں گا, شفا اموا ہی کے ہاتھ میں ہے, میں ظاہری کوشش کروں گا. بار بار یہ کہتا تھا کہ شفا اللہ کے ہاتھ میں ہے, میں ظاہری کوشش کروں گا. میں نے آپ سے پہلے ہی بہت سو کا علاج کیا ہے, ان کو بھی اللہ ہی نے شفا دی ہے. میرے دوست عزیزو, بہت ہی یعنی غور کرنے کا موقع ہے کہ اگر ہم آج یہ کہتے ہیں کہ اللہ کرنے والے ہیں لیکن نظام کائنات پر کریں گے, اور اللہ کرنے والے ہیں میری اسباب کی کوشش پر کریں گے, تو پھر خود ہی بیٹھ کے فیصلہ کر لو کہ ایک مشرک کی بات میں ایک مومن کی بات میں کیا فرق ہوا. ایک مشرک کی بات میں ایک مومن کی بات میں کیا فرق ہوا, اس نے بھی سبب اختیار کیا اور یہ کہا کہ اللہ کرتے ہیں, شفا اللہ دیتے ہیں. ایک مومن بھی یہ کہے کہ میں اسباب اختیار کرتا ہوں, کرنے والی ذات اللہ کی ہے. یہ بات یاد رکھنا کہ جو شخص دنیا کے پیچھے لگا رہے اور اللہ سے امیدیں رکھے, کہ حدیث میں فرمایا ہے کہ ایسا شخص عاجز ہے, عاجز, یہ عاجز ہے. والعاجز من اتبع نفسہ ہواہا وتمنى علی اللہ الامانی, شکلوں میں پڑھ کر اللہ سے امید رکھتے ہیں, حالانکہ اللہ سے امید رکھنے کا راستہ یہ ہے کہ اس کو احکام پیش کرے. ایسا مدد ہے, جتنے بھی دنیا کے اسباب ہیں سب میں احکامات تیرے ہوئے ہیں. تجارت سبب نہیں ہے اللہ سے نفع لینے کا, زراعت سبب نہیں ہے اللہ سے غلہ لینے کا, حکومت سبب نہیں ہے عزت اور غلبے کا, ہتھیار سبب نہیں ہے حفاظت کا, بلکہ ان سارے شعبوں میں جو احکام تیرے ہوئے ہیں وہ احکام سبب ہیں اللہ کی ذات عالی سے براہ راست فائدے اٹھانے کا. اگر یہ بات سمجھ میں آ گئی تو میرے دوست عزیزو, اس امت کے لیے ایک صحابی کے, اس امت کے لیے 50 صحابہ کے مقابلے میں ایک مومن کو 50 صحابہ کے بقدر اجر ملے گا عمل پر, اور ایک مومن کی 10 صحابہ کے بقدر مدد ہوگی عمل پر. اس لیے یہ بات یاد رکھو, ہماری محنت کا مقصد یہ ہے کہ ہم اپنے یقینوں کو شکل ظہروں کی طرف پھیریں, تمام صحابہ کی غیبی نصرتوں کے جتنے واقعات ہیں اس سب کی اصل بنیادی اس کی بنیاد یہی ہے کہ انہوں نے عمل پر محنت کر کے عمل سے کامیابیوں کا یقین دلوں میں اتار لیا, عمل سے کامیابیوں کا یقین دلوں میں اتار لیا. یہ صحابہ کرام کی ساری غیبی نصرتوں کا اصل سبب یہ ہے. ابو ہریرہ رضی اللہ عنہ کے پاس ایک تھیلا تھا جس میں ایک مٹھی کھجوریں تھی, فرماتے ہیں کہ میں نے ایک مٹھی کھجوریں حضور اکرم صلی اللہ علیہ وسلم کے زمانے سے لے کر حضرت عثمان کی شہادت کے بعد تک کھائی ہیں. خود فرماتے ہیں میں نے اندازہ کیا اس مدت میں نے کتنی کھجوریں کھائی ہوں گی, ایک مٹھی کھجوریں وہ 1050 من کھجوریں بنی جو انہوں نے آپ کی حیات سے لے کر حضرت عثمان کی شہادت کے بعد تک کھائی. 4 زمانے گزرے ان پر, حضرت رضی اللہ عنہ پر 4 زمانے گزرے, آپ کا, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি রাদি আল্লাহ আনহুম আজমাইন, ইন চার জমানো মে উন্হোনে ইস এক মুঠি খজুরে মে সে খজুরে খাই হ্যায়, জিসকো ফরমাতে হ্যায় কি 1050 মন খজুরে মেনে ইস থেলে মে সে ইস এক মুঠি খজুরে মে সে খাই হ্যায়। মেরে দোস্ত আজিজো, বস মে কিয়া আর্জ করু, হম সব কা খেয়াল ইয়ে ও সাহাবা থে, নাই ইয়ে বাত নাই হ্যায়, হাজ ফরমাতে থে সাহাবি কে হোতে হুয়ে তাবি কি দুআ পর জাহির কে খিলাফ হুয়া হ্যায়, ওর সাহাবি কে ওর নবী কে হোতে হুয়ে সাহাবি কি দুআ পর জাহির কে খিলাফ হুয়া হ্যায়। ইসলিয়ে আমারা কাম ইয়ে হ্যায় আমাল কি তরফ ইয়কীন কে সাথ দাওয়াত দো, তাকে আমারা ইয়কীন শকলো সে আমাল কি তরফ ফিরে, ইসলিয়ে কে দাওয়াত হি ইয়েই হ্যায়, দাওয়াত হি ইয়েই হ্যায় কি আল্লাহ কে কুদরত ওয়াদে কে সাথ হ্যায় ওর ওয়াদে হুকম কে সাথ হ্যায়, আসবাব কে সাথ কুদরত ভি নাই হ্যায়, ওয়াদা ভি নাই হ্যায়। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে একটা অংশ তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই অংশের দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার আজমত আমাদের অন্তরের মধ্যে বসে, আল্লাহই যে সব কিছু করেন এই কথা এই অংশের দ্বারা আমাদের দিলের মধ্যে ইয়কিন পয়দা হয়ে যায়। দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওনার যে উনি যে আল্লাহর রসুল, কি অর্থ এটার? বলে এটার অর্থ হল এই যে দুনিয়াতে যত কিছু, যত আসবাব, যত নকশা দুনিয়াতে আছে, আর যত রকম চেষ্টা তদবির যত রকম দুনিয়াতে আছে, বলে যে এগুলি কোনোটার দ্বারাই হবে না, হবে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, অর্থাৎ আল্লাহর কাছ থেকে নেওয়ার একটাই রাস্তা, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যদি হয় তো বলে যে তাইলে আল্লাহর কাছ থেকে নিতে পারবে। মানুষ মনে করে দুনিয়ার আসবাব যদি আমরা জড়ো করি তো আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ এটার মধ্যে দিয়ে দিবেন, জমিন থেকে ফসল হবে, ওষুধ থেকে শেফা হবে, আবার যে এরকমভাবে অস্ত্র থেকে হেফাজত হবে, মানে এগুলির ব্যবস্থা আগে করি, তারপরে আমরা আল্লাহর কাছ থেকে, আল্লাহ এটার মধ্যে আমার হেফাজত দিবেন, এটার মধ্যে আল্লাহ আমাকে ফসল দিবেন, এটার মধ্যে আমাকে শেফা দিবেন। তো মানুষ দুনিয়ার আসবাবকে জড়ো করে, এইটার ব্যবস্থা আগে করে, তারপরে সে এটার মধ্যে আশা করে যে আল্লাহ এটার মধ্যে দিবেন। মনে বলেন যে কোনো আসবাবের মধ্যে আল্লাহ তাআলার দেওয়ার আল্লাহর কোনো তরিকা নাই, আল্লাহ তাআলার নিয়ম নাই। আল্লাহর নিয়ম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দিন, যে আহকাম, যে শরীয়ত নিয়ে আসছেন, বলে যে আল্লাহ তাআলার দেওয়া ওই শরীয়ত মোতাবেক, ওই আমল মোতাবেক আমল তৈয়ার করবে তো আল্লাহ পাক তাকে দিবেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যারা এই দিন ছাড়া আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করে দুনিয়া থেকে ফায়দা হাসিল করতেছে দেখা যায়, তো বলে যে এদের হলো, এদের অবস্থা হলো এই যে তাদেরকে আল্লাহ তাআলা যা দিবার দুনিয়াতেই দিয়ে শেষ করে দিতেছেন, মানে এদের আর আখিরাতে কোনো পাওনা নাই, এখানেই শেষ, তার পাওনা এখানেই শেষ। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দুনিয়ার এই সমস্ত যত কিছুই আছে, বলে যে এগুলি দ্বারা আল্লাহ পাকের কাছ থেকে কখনোই কেউ কিছু নিতে পারবে না, বলে যে আল্লাহর কাছ থেকে নেওয়ার রাস্তা একটাই, সেটা হলো দিন, আল্লাহর দেওয়া দিন, আল্লাহ তাআলার দেওয়া হুকুম, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে দিবেন। তো যখন ওই হুকুমের উপরে আমল করবে তো আল্লাহ পাক দিবেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গনি বলেন যে হজমান ইলিয়াসা রাহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে তিন কিসিমের মানুষ আছে, তিন কিসিমের মানুষ আছে, তারা এই কথা বলে যে আল্লাহই করেন, আল্লাহই করেন, কিন্তু তারা আল্লাহ থেকে কিছুই দিতে পারে না। এক হলো মুশরিক, যে আল্লাহর সঙ্গে শরিক করে, সে মূর্তি পূজা করে, সেও বলে যে আল্লাহই করে, তো সে কয় যে আল্লাহ এই মূর্তির মাধ্যমে করে, এই দেবতার মাধ্যমে করে। একজন সে বলে আল্লাহই করে কিন্তু আসবাব লাগবে, তো সে আসবাবের পিছনে মেহনত করে, আসবাব জড়ো করে, আর তার ধারণা হলো যে আল্লাহ এই আসবাবের মধ্যে দিবেন। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার নিয়ম এই আসবাবের সঙ্গেও নাই, আর ওই ব্যক্তির সম্পর্ক সঙ্গেও নাই যে আল্লাহর সঙ্গে শরিক করতেছে দেব দেবতাকে, আর মনে করতেছে এই দেব দেবতার পূজার দ্বারা আল্লাহর কাছ থেকে নেওয়া যাবে। আরেকজন মেরে মহতরাম দোস্তা বুজুর্গ বলেন যে সে দুনিয়ার জিনিসকে দুনিয়ার জিনিস জমা করতেছে আর মনে করতেছে এই সমস্ত জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসের মাধ্যমে দিবেন। এ হল দ্বিতীয় রকমের মানুষ। তৃতীয় রকমের মানুষ হইল এক ধরনের মানুষ আছে তারা বলে আল্লাহই করে, তবে আল্লাহ তাআলা ওলি আল্লাহ বুজুর্গ লোক আছে না ওদের মাধ্যমে করে। তো কাজে কোন ওলি আল্লাহ তালাশ করো, কোন বুজুর্গ তালাশ করো। তো বলে যে এই তিন কিসিমের লোক এরা কেউ আল্লাহর কাছ থেকে নিতে পারে না, আল্লাহর কাছ থেকে নিতে পারে একমাত্র ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার দেওয়া দিন আল্লাহ তাআলার দেওয়া হুকুমকে পুরা করে, সেই আল্লাহর কাছ থেকে নিতে পারে। কারণ আল্লাহ তাআলার নিজাম এটার মধ্যে কোন পরিবর্তন, আল্লাহ তাআলার নিয়ম এটার মধ্যে কোন পরিবর্তন আসে না। লা তাবদীল আলা খালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়িম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, বলে যে আমার নিয়ম যেটা এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। দুনিয়ার যত নিজাম আছে সবগুলির মধ্যে পরিবর্তন, এগুলি সব পরিবর্তনশীল। একজনের কাছে জমিন আছে ফসল হয় না, নারী আছে সন্তান হয় না, ঔষধ আছে কিন্তু শেফা হয় না, অস্ত্র আছে কিন্তু হেফাজত হয় না, এসব দুনিয়াতে আমরা সবসময় সচরাচর দেখে থাকি যে অস্ত্র থাকা সত্ত্বেও হেফাজত ছিল না, ঔষধ থাকা সত্ত্বেও শেফা হইল না। বলে স্ত্রীর সঙ্গে স্ত্রী আছে তারপরেও কোনো সন্তান নাই, জমিন আছে সেখান থেকে কোনো ফসল নাই। তো মেরে মহতরাম দোস্তা বুজুর্গ বলে যে দুনিয়ার সব জিনিস এইগুলি সবই পরিবর্তনশীল, যে কোনোটাই কোনো নিয়মের নিয়মের সঙ্গে বাধা নাই, যে হ্যাঁ এই নিয়মেই হবে, যে স্ত্রী থেকেই সন্তান হবে, ঔষধ থেকেই শেফা হবে, বলে এইটার কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই, কখনো হয় কখনো হয় না। কিন্তু আল্লাহ তাআলার নিয়ম বলে এটার মধ্যে কোনো পরিবর্তন নাই, এটা হবেই হবে, যে অকাট্য নিয়ম বলে এরকমই হবে, যে আল্লাহ তাআলার হুকুম বলে যে এটার উপরে আমল করবে তো তার অবস্থা হবেই হবে, তার তার সে যেটা চাইতেছে এটা আল্লাহ তাআলা করবেনই করবে যখন সে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে। উনি বলেন যে এই যে এই কথা বলা যে আল্লাহ থেকে হয় কিন্তু লাগছে সে আসবাবের মধ্যে, লাগছে সে ওলি আল্লাহর পিছে, লাগছে সে মূর্তি পূজার পিছনে, তো বলে যে আল্লাহ থেকে হওয়া এই কথা তো একজন মুশরিকেরও তারও দিলের ইয়াকিন ধারণা এটাই যে আল্লাহ থেকে হয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিতেছিলেন তাহলে জিমাদ ইবনে সালাবা রাদিয়াল্লাহ জিমাদ ইবনে সালাবা বলে যে উনি আসলেন, তো উনি আসার পরে তো বলে যে উনি আসলেন, তো উনি আসার পরে ওনাকে মক্কার লোকেরা বুঝাইল যে এই লোকটা আমাদের দেব দেবতাকে খারাপ বলে আর আমাদের ধর্মকে খারাপ বলে, সব কিছু উল্টাপাল্টা তার জেমাজ নষ্ট হয়ে গেছে এই ধরনের কথাবার্তা বলল। তো জেমাজ সে চিন্তা করলো যে নিশ্চয়ই কোন জিন পরির আসর হবে, তো এইটার চিকিৎসা তো আমি করেই থাকি। তো সে আসলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আয়েশা বলল এই কথা যে আপনার যে রোগ এটা কোনো বড় কিছু মনে করেন না, আমি অনেক মানুষের চিকিৎসা করছি, আল্লাহ তাআলা তাদেরকে শেফা দিয়েছেন, একজন মুশরিক বলতেছে আল্লাহ তাদেরকে শেফা দিয়েছেন, আর বলছে আমি আপনারও চিকিৎসা করব, তো যত আমি চিকিৎসা করতে পারি আমি তো বাহ্যিক চিকিৎসাই করব, কিন্তু শেফার মালিক আল্লাহ। সে বারবার একথাই বলতেছিল যে আমি আপনার বাহ্যিক চিকিৎসা করব কিন্তু শেফার মালিক আল্লাহ, আর সে কথাও বলতেছিল যে আমি বহু রোগী এরকম চিকিৎসা করছি আল্লাহ তাআলা তাদেরকে শেফা দিয়েছেন, অথচ সে একজন মুশরিক। তো একজন মুশরিক সেও বলতেছে আল্লাহই শেফা দিবে, তো মেরে মহতরাম দোস্তা বুজুর্গ কিন্তু চিকিৎসা আমার হবে, আমার চিকিৎসার মধ্যে আল্লাহ শেফা দিবে। তো একজন মোমেন যদি এই কথা বলে, একজন ইমানওয়ালা যদি এই কথা বলে যে এই আসবাব জড়ো করলাম এটার মধ্যে আল্লাহ তাআলা দিবেন, এই চেষ্টা আমি করলাম, এই চেষ্টার বদৌলতে আল্লাহ তাআলা দিবেন, ব্যবসা দিয়ে দিবেন, চাকরি দিয়ে দিবেন, মেরে মহতরম দোস্তা বুজুর্গ ঔষধ দিয়ে দিবেন আল্লাহ তাআলা, ঔষধের মধ্যে শেফা দিবেন আল্লাহ তাআলা। তো একজন মুশরিক আর এর মধ্যে কি পার্থক্য হইল? সেও বলে আল্লাহই শেফা দেয়, আর একজন ইমানওয়ালা সেও কয় আল্লাহই শেফা দেয়। মাঝখানে হইল আমার চিকিৎসা, ওই মুশরিকে কয় আমার চিকিৎসা, আর আমরা বলি একথা যে আমার কাছে এই আসবাব আছে, আমার কাছে এই জিনিস আছে। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ভাই, দিলের মধ্যে এই কথা বসাইতে হবে যে দুনিয়ার কোন আসবাব বলে যে এইগুলি দিয়ে কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা তরিকা ওই দেখে আমরা এখতিয়ার না করব। উনি বলেন সাহাবাদের গাইবি নুসরত, সাহায্য, গাইবি সাহায্য যে সাহাবার সাহাবাদের হয়েছিল এদের মধ্যে চিন্তা করা চাই, যে তাদের কাছে তো কোনো আসবাব ছিল না কিন্তু তাদের অবস্থা, তাদের তাদের হাজত পুরো হইল কিভাবে? তাদের কাছে কোনো আসবাব ছিল না, কোনো কিছুই ছিল না, তাদের হাজত কিভাবে পুরো হইল? আল্লাহ তাআলা এই করেছেন, কোনো আসবাবের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন এবং কোন জিনিসের মুখাপেক্ষী আল্লাহ তাআলা নন। উনি ঘটনা শুনাই দিয়েছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলে যে একটা থৈলা যার মধ্যে এক মুষ্টি এক মুঠ খেজুর ছিল, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই থৈলা থেকে আমি খাইছি, আর বলে যে হযরত আবু বকরের জামানায় আমি ওই থৈলা থেকেই খাইছি, হযরত ওমরের জামানায় ওই থৈলা থেকে খাইছি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় ওই থৈলা থেকেই খাইছি, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে ওই থৈলা হারিয়ে গেছে। তো বলে যে চার যুগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, হযরত আবু বকর, ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, বলে যে এই চার যুগ উনি খাইছেন, উনি হিসাব লাগাইছেন, বলে কত খাইছি আমি এটা থেকে। তো হিসাব লাগাই দেখা গেল, বলে যে 1050 মন খেজুর উনি এটা থেকে খাইছেন, অথচ এক মুঠ খেজুর ভিতরে। ওই ছয়লাটা কোনো এক মণি ছয়লা নয়, 1000 মণি ছয়লা নয়, ছোট্ট একটা ছয়লা যার মধ্যে এক মুঠ পরিমাণ খেজুর, বলে ওটা থেকে খাইতেই থাকছেন, খাইতেই থাকছেন, খাইতেই থাকছেন। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন তাদের যে এই আল্লাহ তাআলা গায়েব থেকে সাহায্য করলেন অথচ তাদের কাছে কোনো আসবাব নাই, কি জিনিস ছিল তাদের কাছে? ও তাদের কাছে ছিল আল্লাহ তাআলার দেওয়া ওই আহকাম, ওই দিন যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা যে দিন নিয়েছিলেন, ওই দিন, ওই আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা, বলে এইটার দ্বারাই তাদের হাজত পুরা হয়েছে। উনি বলেন যে এই সমস্ত যত আসবাব আমাদের আছে, একজন চাকরি করে, একজন ব্যবসা করে, একজন খেত খামার করে, তো বলেন যে সব কিছুর মধ্যে আল্লাহ তাআলার হুকুম ঢুকানো আছে, ব্যবসার মধ্যে আল্লাহর হুকুম ঢুকানো আছে, চাকরির মধ্যে আল্লাহর হুকুম ঢুকানো আছে, খেত খামারের মধ্যে আল্লাহর হুকুম ঢুকানো আছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, একজন রাষ্ট্রের মালিক ওটার মধ্যে আল্লাহ তাআলার হুকুম ঢুকানো আছে। যখন মানুষ ওই হুকুমকে পুরা করে ব্যবসার মধ্যে, খেত খামারের মধ্যে, এমনিভাবে চিকিৎসার মধ্যে, এমনিভাবে রাষ্ট্রের মধ্যে, যখন আল্লাহ তাআলার হুকুমকে সে পুরা করে যেটা ওটার ভিতরে আছে, ওইটার সঙ্গে লাগা আছে, তো ওই হুকুম পুরা হওয়ার দ্বারা আল্লাহর কাছ থেকে নিতে পারে, ব্যবসা দিয়ে নেয় না, খেত খামার দিয়ে নেয় না, জিনিস দিয়ে নেয় না, নেয় তো হলো আল্লাহ তাআলার ওই হুকুমকে পুরা করার দ্বারা। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ ওই বলেন যে দুনিয়ার যত এরকম ছড়ানো যত মখলুক, যত কিছু, যত নকশাই আছে, বলে এইটার সঙ্গে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই, এটার সঙ্গে আল্লাহ তাআলার কোনো কুদরতের সম্পর্ক নাই। আল্লাহ তাআলার ওয়াদার সম্পর্ক হল আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে। যে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে, তার কাছে জিনিস থাক আর না থাক, আল্লাহ তাআলার হুকুম যখন পুরা হবে তো আল্লাহর ওয়াদা পুরা হবে, আল্লাহ তাআলার কুদরতে হবে। আবার যে দুনিয়াতে যত কিছু হইতেছে এই সব কিছু আল্লাহ তাআলার কুদরতেরই নিদর্শন। ঈমান আপনি আলামতো কে সাথে, ঈমান আপনি আলামতো কে সাথে, সবসে আহম ও বুনিয়াদী ঈমান কি আলামত ও তকওয়া হিস পর পুরো দিন কাজ মদার হতকা মিলাকুল হসনাত সারি নেকিও কাজ মদার তকওয়ে পর হল্লাহ তালা নে কুরআন মে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ কো তকওয়ে কা কলিমা ফরমায়া হে ওর মুমিন কো ইসকা আহল ফরমায়া হে কে মুমিন জিয়াদা হকদার হে ইস কলিমে কা কিউকি ইয়ে তকওয়ে কা কলিমা হে মেরে যুগ দোস্তো ঈমান আয়েগা তো ঈমান কে সাথ ঈমানি আলামতে আবেগি সবসে পহলি আলামত মুমিন কে অন্দর পেদা হোগি ও সবসে পহলি আলামত তকওয়া হে কিউকি আল্লাহ নে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ কো তকওয়ে কা কলিমা ফরমায়া হে ইস তকওয়ে পর আল্লাহ কি তরফ সে বহুত ওয়াদে হ্যায় তকওয়া কিসে কহতে হ্যায় তকওয়া কহতে হ্যায় আল্লাহ সে তনহাই মে ডরনা যহাঁ কোই দেখনে ওয়ালা না হো আল্লাহ তাআলা কে তকওয়ে পর পাঁচ ওয়াদে হ্যায় সবসে পহলা ওয়াদা ইয়ে হ্যায় কি জো আল্লাহ তাআলা সে তনহাই মে ডরেগা আল্লাহ রাব্বুল ইজ্জত উসকে নিকলনে কে লিয়ে রাস্তা বানা লেঙ্গে আল্লাহ কা ওয়াদা হ্যায় সাত আসমান জমিন মিলা দিয়ে যায় اور اس درمیان کسی کو گناہ مبتلا کیا جائے اور وہ گناہ سے بچنا چاہتا ہو تو اللہ تعالیٰ سات آسمان زمین سے اس کے نکلنے کا راستہ بنا دیں گے یہ اللہ کا وعدہ ہے سب سے پہلا وعدہ من یتق اللہ یجعل له مخرجا کہ جو تقوی اختیار کرے گا اللہ اس کو ہر تنگی سے نکالیں گے یوسف علیہ السلام کو گناہ مبتلا کیا گیا یوسف علیہ السلام نکل کے بھاگے ہم تو سب یہ سمجھتے ہیں کہ پہلے میرے لیے حرام سے بچنے کے اسباب اور حالات اور راستے کھل جائیں تب میں حرام کو چھوڑوں گا اللہ کا دستور یہ ہے پہلے تو حرام سے بچنے کی کوشش کر میں راستے تیرے لیے کھولوں گا میرے دوست عزیزو تقویٰ اللہ سے تنہائی میں ڈرنے کو کہتے ہیں اور ایمان کی سب سے پہلی علامت حیا ہے جب یوسف علیہ السلام کے ساتھ زلیخا نے برائی کا ارادہ کیا تو اس نے اپنے بت پر کپڑا ڈال دیا پوچھا اس بچانی کیا کر رہی ہے کہ میرا بت دیکھ رہا ہے میرا بت دیکھ رہا ہے میرا معبود دیکھ رہا ہے مجھے اپنے معبود سے شرم آ رہی ہے میں نے اس پر اسی کپڑا ڈالا ہے تاکہ اس گناہ کو کرتے ہوئے مجھے اس کے سامنے شرم آتی ہے میرے دوست عزیزو یہ بات یاد رکھنا ضروری بات درمیان میں عرض کر رہا بے حیائی کھل کر گناہ کرنا نہیں ہے بلکہ بے حیائی چھپ کر گناہ کرنا ہے کھل کر گناہ کرنے والے تو انسان میں شمار ہی نہیں کھل کر گناہ کرنے والا تو حیوان ہے چھپ کر گناہ کرنے والا بے حیا ہے کیوں اس لیے کہ اللہ رب العزت سے بڑھ کر شرمائے جانے کا کوئی حقدار نہیں ہے اور اللہ کا غیر ڈرنے کا حقدار نہیں ہے واللہ حق ان تخشا کہ اللہ زیادہ حقدار ہے کہ اس سے ڈرا جائے اللہ زیادہ حقدار ہے کہ اس سے شرمایا جائے جس وجہ سے ہمیں خیال یہ ہوا کہ یہ اپنے پتھر کے بنائے ہوئے بت سے جو نہ دیکھ سکتا ہے نہ بول سکتا ہے نہ اس کے ذمہ کوئی حساب اور عذاب ہے جب یہ اس سے شرما رہی ہے اس گناہ کے کرنے میں تو مجھے اپنے مالک حقیقی سے کتنا شرمانا چاہیے یوسف علیہ السلام یہ سوچ کر نکلے بھاگے اٹھ کر دروازے بند تھے لیکن ایک دروازے تک پہنچنے سے پہلے وہ دروازہ کھل جایا کرتا تھا جو لوگ یہ سمجھتے ہیں کہ پہلے حرام سے بچنے کا انتظام ہو جائے پھر ہم حرام چھوڑ دیں گے ایسے لوگوں کے لیے اللہ رب العزت نے کبھی راستے نہیں بنائے نہ آئندہ کبھی بنیں گے اللہ تعالیٰ دیکھتے ہیں اگر یہ میرے وعدے پر حرام کو چھوڑ کر اپنے راستے کو بدل دے تو میں اس کے کاروبار میں اس کے کارخانوں میں اس کی حکومت میں اس کی زراعت میں اس کی ملازمتوں میں وہ فتوحات اور وہ نصرت اس کو دکھلاؤں کہ یہ مخلوق سے مستغنی ہو کر میری ذات سے فائدہ اٹھائے لیکن میرے دوست عزیزو اچھی طرح سمجھ لینا اللہ تعالی حرام سے بچنے کے لیے راستے ان کے لیے کھولتے ہیں جو رکاوٹوں کے باوجود حرام سے بچتے ہیں চুনাচি ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজে খুলতে চলে গে ওর নিকল কে বাহার আ গে। ইস পর এক বাত মুঝে আর্জ করনি হ্যা কি জব এক আদমি তকওয়া ইখতিয়ার করতা হ্যা ইয়ানি ঈমান কি কিসি আলামত পর আ জাতা হ্যা তো আল্লাহ তাআলা উসকে ঈমান কা ইমতিহান ভি লেতে হ্যা। আল্লাহ উসকে ঈমান কা ইমতিহান লেতে হ্যা ইসলিয়ে কি আল্লাহ নে সাফ ফরমা দিয়া কি হাম কিসি মুমিন কো ঈমান আমন্না কহনে ওয়ালে কো ইমতিহান লিয়ে বগৈর নহীঁ ছোড়েঙ্গে। আলিফ লাম মিম احسب الناس ان يتركوا ان يقولوا آمنا وهم لا يفتنون کہ لوگ تقوی اختیار کریں گے اس پر اللہ تعالی ان پر حالات لائیں گے ان کے تقوی کو پرکھنے کے لیے ان کے تقوی کو جانچنے کے لیے کہ یہ حرام کی طرف واپس تو نہیں جاتے۔ یوسف علیہ السلام پر یوسف علیہ السلام حرام سے بچ کر نکلے یوسف علیہ السلام پر ہی تہمت لگ گئی اور تہمت لگا کہ یوسف علیہ السلام کو جیل میں ڈال دیا گیا۔ اللہ رب العزت قدم قدم پر آزماتے ہیں قدم قدم پر آزماتے ہیں کیونکہ یہ دیکھنا ہے یہ دیکھا جاتا ہے ہر انسان کے ساتھ ہر مسلمان کے ساتھ اللہ کا یہ نظام ہے کہ اگر یہ حرام سے بچ کر آیا ہے تو اللہ تعالی حاجات لا کر دیکھتے ہیں کہ یہ حرام کی طرف واپس تو نہیں جاتا۔ اس لیے میرے دوست عزیزوں جب غلط راستوں سے صحیح راستے کی طرف کوئی توبہ کرتا ہے تو اللہ تعالیٰ جانچنے کے لیے وقتی حالات لاتے ہیں، اگر اس وقت جمع رہے تو اللہ تعالیٰ ہمیشہ کے لیے راستے کھول دیتے ہیں۔ یوسف علیہ السلام جیل میں ہیں، جیل میں دو آدمی داخل ہوئے، دونوں نے اپنا خواب سنا یوسف علیہ السلام کو، یوسف علیہ السلام نے دونوں کو خواب سن کر تعبیر بعد میں دی، اللہ کی وحدانیت کی دعوت پہلے دی، کیونکہ انبیاء علیہ السلام کو ہر حال میں دعوت مقدم رکھنی ہوتی ہے، ہر حال میں دعوت مقدم، حالات خوف کے ہوں، حالات ذلت کے ہوں، حالات جو ہے قتل کے اور قتل اور قید کے ہوں، لیکن نبی کسی حال میں دعوت اللہ نہیں چھوڑتے۔ یوسف علیہ السلام نے اس حال میں دعوت دی، لیکن ایک بات اور ہے، ایک بات اور ہے کہ کسی موقع پر ہمارے غیر سے مت کہنا۔ یوسف علیہ السلام نے رہا ہونے والے سے کہہ دیا کہ بادشاہ کے سامنے میرا تذکرہ کر دینا کہ یوسف جیل میں ہے۔ فانساہ الشیطان ذکر رب یوسف، کہ شیطان یوسف علیہ السلام کو یوسف کے رب کی یاد بھلا دی کہ یوسف جب جیل میں آنے کے لیے ہم سے کہا تھا، نکلنے کے لیے ہم سے کیوں نہیں کہا؟ اسے میرے دوست عزیزوں بہت ہی سمجھنے کی غور کرنے کی بات ہے، ہمیں قدم قدم پر قدم قدم پر سوچنا ہوگا کہ اس وقت اللہ ہم سے کیا چاہتے ہیں، اس وقت اللہ ہم سے کیا چاہتے ہیں۔ تو میں نے عرض کیا کہ اللہ تعالیٰ کے تقوی پر سب سے پہلا وعدہ یہ ہے کہ ہم متقی کے نکلنے کا راستہ بنا لیں گے۔ تو میرے محترم دوست کو بولیں جب ہے ایمان لا الہ الا اللہ محمد رسول اللہ، বলে যে একজন মানুষ যখন ইমান হাসিল করে তো বলে যে প্রত্যেক জিনিসেরই কোনো পরিচয় কোনো আলামত থাকে, যে আলামতের দ্বারা বোঝা যায় যে তার ভিতরে এই জিনিস আছে। ইমানের আলামত কি? যেটা দ্বারা বোঝা যায় যে একজন ইমানদার তার ভিতরে যে ইমান আছে এটার আলামতটা কি? উনি বলেন যে ইমানের আলামতের মধ্যে সর্বপ্রথম জিনিস যেটা সেটা হলো তাকওয়া। তাকওয়া বলে হল যে নির্জনে আল্লাহকে ভয় করা, নির্জনে আল্লাহকে ভয় করে। তো বলে যে লোকের সামনে আল্লাহ ভয় করা এটা বড় কথা নয়, বলে যে বড় কথা হল যে সে নির্জনে আল্লাহকে ভয় করতেছে, নির্জন জায়গায় যেখানে কোনো মানুষ নাই আর কেউ দেখতেছে অথবা কারো কাছে লজ্জিত হওয়া লজ্জিত হওয়ার কোনো অবস্থা নাই, বলে এরকম জায়গায় যখন সে আল্লাহকে লজ্জা করে আর আল্লাহকে ভয় করে এবং সে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বিরত থাকে এটাকে বলা হলো তাকওয়া। আবার যে প্রকাশ্যে কোনো নির্লজ্জ কাজ করে বলে এটাকে হায়া বলে না, এটাকে সরম লজ্জা বলে না, কারণ সরম লজ্জা তো মানুষের একটা গুণ, মানুষের গুণ, মানবিক গুণ, এটা কোনো জানোয়ারের গুণ নয়। জীব জানোয়ারের গুণ লজ্জা শরম নয়, লজ্জা শরম তো একজন মানুষের গুণ। তো বলে যে প্রকাশ্যে নির্লজ্জ কাজ করে সে তো মানুষের মধ্যেই গণ্য নয়, সে তো জানোয়ারের মধ্যে গণ্য। কিন্তু যে গোপনেও সে আল্লাহকে শর্মায় বা লজ্জা করে, সে হল প্রকৃত লজ্জাশীল লোক, সে হল লজ্জা করে। এই জন্য বলেন যে ভাই তাকওয়া যখন আসবে সুতে নির্জনেও আল্লাহকে শর্মাইবে, আল্লাহকে লজ্জা করবে, যদি ওইখানে কেউ তাকে দেখতেছে না। মেরে মহতরম দোস্ত, যখন এরকম তাকওয়া হাসিল হবে তো এটা হলো ইমানের পরিচয় যে সে মুত্তাকি লোক, সে ইমানওয়ালা লোক, যেহেতু তার মধ্যে তাকওয়া আছে, সে নির্জনে আল্লাহকে ভয় করে। ফলে যখন তাকওয়া হাসিল হবে তো আল্লাহ তাআলা পাঁচটা পুরস্কারের কথা তার সঙ্গে ওয়াদা করছেন যে পাঁচটা পুরস্কার দিবেন। একটা হলো যে একেবারে চারিদিক থেকে বন্ধ, কোনো দিকে বাইর হইবার কোনো রাস্তা নাই, বাঁচার কোনো উপায় নাই, ভাবেরও কোনো রাস্তা নাই, এরকম জায়গায়ও আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। বলে যে স্বার্থবক জমিন আসমান যদি এক করে দেওয়া হয়, কোনো ফাঁক নাই, কোনো ছিদ্র নাই যে কোনোখান দিয়ে বাইরে হয়ে যাবে, মানে এইরকম ভাবে একেবারে বন্ধ জায়গায় যদি তাকে কেউ গুনাহে লিপ্ত করতে চায়, তো আল্লাহ তাআলা সে ওইখানে যদি আল্লাহকে ভয় করে তো আল্লাহ তাআলা তার জন্য সেখানেও রাস্তা বের করে দিবে। মানুষ এ কথা মনে করে যে হারাম থেকে তো বাঁচতাম, বাঁচতে তো চাই, আল্লাহ তাআলা যদি কোনো হালাল রাস্তা আমারে করে দিত তাহলে আমি হারাম ছেড়ে দিতাম। তো সে আগে হারাম ছাড়ে না, আগে আল্লাহর কাছ থেকে হালাল রাস্তা চায়, আল্লাহ তার জন্য আগে হালাল রাস্তা করে দেয় তাহলে সে হারাম ছেড়ে দিবে। মেরে মহতরম দোস্ত, আল্লাহ তাআলার নিয়ম এরকম নাই। আল্লাহ তাআলা বলে যে বান্দা তুমি আগে হারাম ছাড়ো, আমি তোমার জন্য রাস্তা খুলতেছি। বলে যে বাজার হোক তারপরেও তুমি ছাড়ো, তো যখন তুমি হারাম ছাড়বে তখন আমি তোমার জন্য সব রাস্তা খুলব। কিন্তু তুমি যে এটা চাইতেছো যে আগে তোমার জন্য আমি হালাল রাস্তা খুলে দিই তারপরে তুমি হারাম ছেড়ে দিবে, বলে যে এই নিয়ম আমার নাই। একজন লোক তাকওয়া এখতিয়ার করেছে, নির্জনেও সে আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে শরম করে, আল্লাহকে লজ্জা করে, সে হল প্রকৃত মানুষ। আর যে লোক সম্মুখে নির্লজ্জ কাজ করে সে তো মানুষের মধ্যেই গণ্য নয়, মানুষই না, সে তো কোন জীব জানোয়ারই হবে। এই জন্য বলেন যে ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা দেখেন, এখানে বড় শিক্ষণীয় জিনিস রয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা ঘরের ভিতরে নিয়ে গেল, আবার যে একের পর এক দরজা বন্ধ করতে করতে করতে করতে একেবারে ভিতরের ঘরে, এবং ওখানে যায় সে যখন ইউসুফ আলাইহিস সালামকে প্রলোভন দিতে লাগলো, প্রলোচিত করতে লাগলো খারাপ কাজের জন্য, কুকর্মের জন্য, তো বলে যে ওই সময় ওই ঘরের মধ্যে বলে যে জুলাইখার একটা মূর্তি ছিল যেটার সে পূজা করত, তো সে ওই মূর্তির উপরে চাদর দিয়ে দিল, অর্থাৎ মূর্তিটাকে ঢেকে দিল। তো ইউসুফ আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন এই ঢাকলা কেন? বলে যে আমি তো এর পূজা করি, যে তার সামনে এরকম খোলাখুলি এরকম খারাপ কাজ করতে আমার শরম লাগতেছে, অথচ একটা পাথরের মূর্তি, না চোখে দেখে, না কানে শুনে, না কথা বলে, না হাত পাও কোনো কাজ করতে পারে, একটা পাথরের মূর্তি যে চোখেও দেখে না, বলে এইটাকে সে শরম করতেছে, লজ্জা করতেছে যে এরকম খোলা অবস্থায় তার সামনে এরকম খারাপ কাজ করব, এই জন্য চাদর দিয়ে ঢেকে দিতেছে। ইউসুফ আলী হিসরাত ওয়াসালাম চিন্তা করলেন যে সে একটা পাথরের মূর্তিকে লজ্জা করতেছে, আমার তো আল্লাহ আছেন, আল্লাহ তো সব কিছুই দেখেন, পাথরের মূর্তি কিছুই দেখে না, তা আমার জন্য তো আমার মালিককে আরো বেশি লজ্জা করা উচিত। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলেন যে দরজা যদিও বন্ধ কিন্তু উনি সেখান থেকে দৌড় দিলেন, ভাগলেন। আবার যে যতই উনি দরজার কাছে পৌঁছেছেন সঙ্গে সঙ্গে দরজা খুলে যেতেছে, এইভাবে একে একে সব দরজা খুলে গেছে। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ উনি বাইর হয়ে আসছেন, কিন্তু আখের শেষ পর্যন্ত ওনার উপরেই তোহমত রাখা হলো, অপবাদ দেওয়া হলো, আর ওনাকে অপবাদ দিয়ে ওনাকে জেলখানায় ঢুকাইয়া দেওয়া হলো, মানে জেলখানায় বন্দি করে দেওয়া হলো। তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ বলেন যে এইখানেও একটা শিক্ষার বিষয়, সেটা হলো এই, যখন একজন হারাম থেকে বাঁচতে চায় তো হারাম থেকে বাঁচার জন্য একেবারে যে খুব সহজে সে বেঁচে যাবে এমন কিছু নয়, কোনো বাধা বিপত্তি হইতে পারে, কোনো অবস্থার সৃষ্টি হইতে পারে, কিন্তু যদি সেই অবস্থার মধ্যে জমে থাকে আর এটার মধ্যে টিকতে পারে আর এটার মধ্যে টিকে থাকে, এটাকে উপেক্ষা করে, তো আল্লাহ তাআলা এরপরে তার জন্য রাস্তা খোলেন। কারণ আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে এই কথা বলছেন যে কেউ এই কথা বলবে আমান্না, আমি ইমান আনলাম, আল্লাহ তাআলা বলেন আমি কি তাকে বিনা পরীক্ষায় ছেড়ে দিব ভাবছে, আমি অবশ্যই তাকে পরীক্ষা করব। তো মেরে মহতরম দোস্ত, আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা আসে। তো যখন পরীক্ষা আসে, এই সমস্ত পরীক্ষায় মানুষ যখন টিকে যায়, এই সমস্ত পরীক্ষায় যখন সে জমে যায়, তো আল্লাহ রাব্বুল ইজ্জত এরপরে তার জন্য রাস্তা খুলে দেন, তার জন্য সব কিছু সহজ করে দেন। তো ইউসুফ আলী ইসলাত ওয়াসালাম তিনি যখন দৌড় দিলেন, তো আল্লাহ তাআলা দরজা তো সব খুলে দিলেন একটার পর একটা, মানে দরজার কাছে পৌঁছার আগেই দরজা খুলে দিতেছে, আর উনি সেখান থেকে বের হয়ে আসলেন। কিন্তু তারপরেও তার উপরে অপবাদ দিয়া তাকে জেলখানায় ঢুকাই দেওয়া হইল। তো জেলখানায় ঢুকছে, এখন জেলখানা তো কষ্টের জায়গা, উনি আল্লাহকে ভয় করলেন আর উনি গেলেন জেলখানায়। তো মেরে মহতরম দোস্ত, একজন যখন আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে ইমান রাখে, তো আল্লাহ পাক পরীক্ষা করেন, বিভিন্ন রকমের অবস্থা নিয়ে আসেন, এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা যাচাই করেন যে সে যে গুনাহ থেকে বেঁচে আসছে আবার সেই গুনার দিকে ফিরে যায় কিনা। এই অবস্থা দেখা ঘাবড়াইয়া দেয়া বলে ওইটাই তাকে ভালো আসছিল, ওইদিকেই যাইতাম, একজনে হারাম ছাড়ছে হালাল যে লইবার জন্য, তো এখন অবস্থা যখন আসছে তো চিন্তা করে হালাল লেয়া কাম নাই, হারামে যাই আবার, এইরকম অবস্থার মধ্যে তো চলতে পারবো না আমি, বলে না। সে যখন এই অবস্থার মধ্যেও সে টিকে যায় এবং সে এটার মধ্যে জমে যায়, তো আল্লাহ রাব্বুল ইজ্জত এরপরে তার জন্য রাস্তা খুলে দেন। কারণ আল্লাহ তাআলা একথা বলছেন যে ইমান আনলাম এই কথার উপরে ছেড়ে দেওয়া হবে না, কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা হবে, কদম কদমে পরীক্ষা হবে, তো ওই পরীক্ষার মধ্যে যে টিকে যাবে আল্লাহ তাআলা তার জন্য তার ওয়াদাকে পূরণ করে দিবেন। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম তো জেলখানায় গেলেন, আর ওইখানে বলে জেলখানায় দুইজন আরো কয়েদি আসলো, তাদের দুইজনের মধ্যে দুইজনে দুইটা স্বপ্ন দেখল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলো, বলে আপনার দেখতে তো ভালো মানুষ মনে হয়, তো আপনি বোধহয় আমাদের ব্যাখ্যাটা বলতে পারবেন। তো ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের কথা বলল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, উনি বলেন যে তিনি তো একজন নবী, মানে নবীদের অবস্থাটা কি, বলে যে প্রতি মুহূর্তে দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটা সবার আগে, এটা সব কাজের আগে, মানে ওরা ব্যাখ্যা জিজ্ঞেস করতেছে, ব্যাখ্যা বলবো, কিন্তু ব্যাখ্যা বলার আগে বলে যে তাদেরকে দাওয়াত দিতেছেন, তাদেরকে তাওহীদের দাওয়াত দিতেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো যখন এরকম ভাবে একজন নবী বলে যে তার প্রধান কাজ হলো দাওয়াত দেওয়া, আবার যে দাওয়াত দিলেন তাদেরকে, তারপরে তাদেরকে তাদের ব্যাখ্যা বললেন, আর ব্যাখ্যা বলার পরে বলে যে যে ব্যক্তি মুক্তি লাভ করবে, যার স্বপ্নের ব্যাখ্যা এটা হইল যে সে মুক্তি পাবে, তো বলে যে তাকে ইউসুফ আলাইহিস সালাম কথা বললেন যে তুমি যখন বাইর হইবা আব্বাই ভাইয়া তুমি যখন মুক্তি লাভ করবা তো তোমার বাদশার কাছে আমার নামে একটু সুপারিশ করে দিও, মানে ইউসুফ নামে একজন কয়েদখানার মধ্যে নিরপরাধ পড়ে আসে একথা একটু বলে দিও। তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ বলেন যে ইউসুফ আলী ইসলাম আল্লাহকে আল্লাহর কাছে না কয়া ওই কয়েদির কাছে বললেন যে তোমার যে এটা আল্লাহ তাআলা এইটার জন্য আল্লাহ তাআলা কি করলেন, বলে যে ওই যে যারে বলছিল তারে ভুলে দিলেন, সে বাইরে আর বলতেই ভুলে গেছে। তারা বলে যে ইউসুফ আলী ইসলাম সেই জেলখানেই রয়ে গেলেন কারণ সে তো ওই সুপারিশ করতেই ভুলে গেছে। তো আল্লাহ তাআলাকে রেখা আল্লাহর গায়রের দিকে বলা, আল্লাহ ছাড়া অন্য কাউকে বলা নিজের অসুবিধার কথা। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে না আল্লাহ ছাড়া আর কাউকে নিজের অসুবিধার কথা বলা যাবে না, আল্লাহ তাআলাকেই নিজের অসুবিধার কথা বলতে হবে। তো বলে যে এটাই পরীক্ষা, যখন মানুষ ঈমানের উপরে আসে তাকওয়ার উপরে আসে আবার যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন, তো পরীক্ষার মধ্যে পড়া আল্লাহ এই জন্যই পরীক্ষা করেন, দেখি সে তো আইসে আবার না দৌড় দিয়ে পিছন দিকে যায় না সে টিকে থাকতে পারে, তো এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন। যখন একজন বান্দা বলে যে ওইটার উপরে টিকে যায় আর ওইটার উপরে জমে যায় তো আল্লাহ পাক এরপরে রাস্তা তার জন্য খুলে দেয়। দূসরা ওয়াদা ইয়ে হ্যায় তকওয়ে পর কি আল্লাহ রাব্বুল ইজ্জত মুত্তাকি কো এসি জগহ সে রিজক দেগা জহাঁ ইসকি না আকল পৌঁছেগি না ইসকা গুমান পৌঁছেগা। খিলাফে আকল তো ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা হলাকত কে আসবাব মে বরকতে দেঙ্গে, তঙ্গি কে আসবাব মে ফরাখি দেঙ্গে। খিলাফে আকল তো ইয়ে হ্যায় কি সাহাবি পেশাব কর রহে হ্যায় ওর চুহা আশরকিয়া লেকর আ রহা হ্যায়, 17 আশরকিয়ে চুহে নে লা কর দি হ্যায়। লোক কহতে হ্যায় কি চুহে নোট কদর কে জায় কর দেতে হ্যায়, ইয়াহাঁ চুহা খুদ আশরকিয়া লেকর আ রহা হ্যায়। 17 আশরকিয়ে চুহে নে লা কর দি হ্যায় সাহাবি কো নমাজ পড়তে হুয়ে নহীঁ, জিকির করতে হুয়ে নহীঁ, তিলাওয়াত করতে হুয়ে নহীঁ। আল্লাহ কি ইয়াহাঁ দুনিয়া ইতনি কমিনী হ্যায় জো আল্লাহ তাআলা কো আপনা বানা লেতা হ্যায়। আল্লাহ তাআলা এসে লোগো কো দুনিয়া এসে মৌকে পর দেতে হ্যায় کہ پیشاب کرتے ہوئے صحابی کو 17 شرطیاں جو ہے نے ادا کر دی ہیں کہ دنیا ہمارے نزدیک اتنی کمی نہیں ہے کہ ہم تم پیشاب کر رہے ہو گے ہم تمہیں دنیا دے دیں گے، دنیا اللہ کے نزدیک اتنی کمی نہیں ہے کہ تم پیشاب کر رہے ہو گے ہم تمہیں دنیا دے دیں گے۔ لیکن میرے دوست عزیزو جنہیں اللہ تقوی کے راستے دیتے ہیں ان میں اور تقوی پیدا ہوتا ہے۔ آگے پوچھا حضور اکرم صلی اللہ علیہ وسلم سے کہ پیشاب کرتے ہوئے مجھے یہ اشرفیاں جو ہے نے ادا کر دی ہیں، آپ نے فرمایا کہ تم نے سوراخ میں ہاتھ داخل تو نہیں کیا تھا۔ صحابی نے کہا نہیں یا رسول اللہ، چوہا نکال کر لاتا رہا، 17 شفیاں جمع ہو گئیں۔ فرمایا اللہ نے رزق دیا ہے کھاؤ، یہ رزق کا ملنا خلاف عقل ہے، ایک صحابہ کو رزق کا ملنا خلاف گمان ہے۔ ایک صحابی نے آ کے عرض کیا کہ یا رسول اللہ مجھ پر اتنا قرضہ ہے اتنا قرضہ ہے کہ میں اس کی ادائیگی سے تر آ گیا ہوں، اگر میں سال ہر سال اپنے باغ کی آمدنی قرض میں دوں اور ایک کھجور میں گھر نہ لے کے جاؤں تب بھی میں یہ قرضہ ادا نہیں کر سکتا۔ آپ نے فرمایا تم نے باغ سے پھل چھوڑ لیا ہے کہ جی ہاں، آپ تشریف لے گئے، فرمایا جتنے تمہارے قرض خواہ ہیں سب کو بلا لو، وہ سارے قرض خواہ آ گئے، سب توڑ توڑ کر لے گئے۔ فرماتے ہیں کہ مجھے کھجوروں کے ڈھیروں میں سے ایک کھجور کی جگہ خالی نظر نہیں آتی تھی اور میرا سارا قرض ادا ہو گیا، کھجوریں بچ گئی۔ میرے دوست عزیزو یہ اللہ کی طرف سے وعدے ہیں تقوی پر کہ اللہ نے فرمایا یہ تقوی اختیار کرے گا، ہم اس کے کام میں ہم اس کو ایسی جگہ رزق دیں گے جہاں اس کو گمان خیال نہیں پہنچے گا۔ یہ تیسرا وعدہ ہے تقوی پر کہ اللہ رب العزت متقی کام میں آسانی پیدا فرما دیتے ہیں، من یتقی اللہ یجعل له من امره یسرا، کہ اللہ تعالیٰ متقی کام میں آسانی پیدا فرما دیتے ہیں۔ سلیمان علیہ السلام کے بارے میں آیا ہے کہ وہ اپنا ذاتی خرچ نکالا کرتے تھے بیت المال سے، حالانکہ بیت المال وہ حاکم کا مال نہیں ہے، وہ بیت المال تبلیغ کا مال ہے۔ বেতুল মাল পাবলিক কা মাল হ্যাঁ, হাকিম কা মাল নেই। মাল ওজির মালিয়াত কাজ হ্যাঁ, ওজির মালিয়াত মাল মে বজিফে সে জাদা কাজ হক নই হল্কি বজিফে কাজ হক নই সাহাবাদে জানতে থে। এসলিয়ে বড়ে বড়ে সাহাবা গভর্নর রে হ্যাঁ মুলকোকে, বড়ে বড়ে সাহাবা গভর্নর রে হ্যাঁ মুলকোকে, উনকো উনকি গভর্নরি কাজ বজিফা মিলতা থা। লেকিন ও গভর্নর হতে হুয়ে, গভর্নর হতে হুয়ে আপনি হাত সে টোকরে বনা কর ভেজতে থে, উসকি আমদনি মে সে সদকা ভি করতে থে, ওর উসকি আমদনি মে সে আপনে জাতি খরচ ভি চলাতে থে। ও যে বজিফা মিলতা থা গভর্নরি কা, উসকো বেওয়াও পর, ইতিমো পর, মিসকিনো পর, মহতাজ মুঝে মহতাজো পর খরচ করতে থে। ইয়ে বাত নাই থি কি হাকিম মাল কো আপনে জাতি সমঝে। চুনাচে সুলেমান আলাইহিসসালাম, মানে ইয়ে সারি বাতে দর্জ কর রা হুম কে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকওয়া ইখতিয়ার করনে ওয়ালে কে ইসকে কারোবার মে, ইসকে হরফে মে, ইসকে পেশে মে, ইসকে হুকুমত মে, ইসকি জরাআত মে, ইসকি তিজারত মে ও আসানিয়া পেদা করতে হ্যাঁ কে উন আসানিয়া কা ইনসান তসব্বুর নি কর সকতা। মেরে দোস্ত আজিজো, আসবাব কো হারাম কে তরিকো পর লানা ইসমে মুশকিলাত পেদা করনা হ্যায় ওর বরকতো কা খতম করনা হ্যায়, اسباب کو حکم پر لانا اس کے اندر سہولتیں پیدا کرنا ہے۔ چنانچہ سمیع علیہ السلام اپنا ذاتی خرچ وہ اپنے خزانے سے نکالا کرتے تھے۔ بادشاہ ہیں اور بادشاہ کا ملک ہے، لیکن عجیب بات یہ تھی کہ روزانہ کا معمول تھا اپنا لباس بدل کر পাবলিক মে ফিরতে থে ওর পুছতে থে কে তুমারা বাদশাহ কেসা আদমি হ্যায়, মুনসিফ হ্যায় জালিম হ্যায়, মুনসিফ হ্যায় জালিম হ্যায়। ওই বাত হ্যাকে মুখলিসিন আপনে উপর তনকীদ করনে ওয়ালো কো আপনা মুহসিন সমঝতে হ্যায়, রিয়াকার তনকীদ করনে ওয়ালো কো আপনা দুশমন সমঝতা হ্যায়, ইসলিয়ে রিয়াকার কো তনকীদ বরদাশত নাহি হোতি, اور مخلص تنقید کرنے والوں کو اپنا محسن سمجھتا ہے کہ مجھ پہ کوئی تنقید کرے۔ سلیمان علیہ السلام رات کو بھیس بدلتے، بلکہ داؤد علیہ السلام، داؤد علیہ السلام کا واقعہ ہے کہ رات کو بھیس بدلتے اور پھرتے لوگوں میں اور پوچھتے کہ داؤد کیسا آدمی ہے، لوگ تعریف کرتے، کیونکہ داؤد علیہ السلام ایک دن روزہ رکھتے ایک دن روزہ کھولتے تھے اور بڑے عابد تھے، جو بھی دیکھتا وہ تعریف کرتا کہ نہیں بادشاہ ہمارا بہت اچھا ہے، اور پہچانتے نہیں تھے کہ آدمی کون ہے۔ سنا یہ داؤد علیہ السلام اپنا بھیس بدل کر لوگوں سے پوچھتے تھے۔ ایک دن اللہ تعالیٰ نے ان کے راستے میں ایک فرشتے کو کھڑا کر دیا انسانی شکل میں، اس سے پوچھا ہے فلانے یہ تمہارا بادشاہ ہے داؤد کیسا آدمی ہے؟ اس نے کہا آدمی بہت اچھا ہے، بڑا عبادت گزار ہے، مگر ایک کمی ہے اس کے اندر، وہ کمی یہ ہے کہ اپنا ذاتی خرچ، اپنا ذاتی خرچ پبلک کے خزانے سے نکالتے ہیں، یعنی بیت المال سے نکالتے ہیں۔ داؤد علیہ السلام نے اسی وقت یہ کر لیا، اسی وقت یہ کر لیا کہ آج کے بعد بیت المال سے ذاتی خرچ نہیں لینا ہے۔ یہی صحابہ اکرام کا معمول تھا کہ وہ دین کے سارے شعبے اپنے ذاتی خرچ، دین کے سارے شعبے آخرت کے لیے چلانا چاہتے تھے اور اپنے ذاتی خرچ کے لیے اپنے ذاتی انتظام کرتے تھے۔ کتنے واقعات صحابہ کے ہیں، کیونکہ وہ ہر عمل خیر کو محض آخرت کے لیے کرنا چاہتے تھے۔ جب بھی ان کو دنیا میں مال ملتا تھا صحابہ ہی روتے تھے کہ کہیں اللہ نے آخرت کا حصہ دنیا میں تو نہیں دے دیا اور آخرت میں نہ کہہ دیا جائے کہ تمہیں تمہارا حصہ دنیا میں مل چکا ہے۔ چنانچہ داؤد علیہ السلام نے طے کر لیا کہ آج کے بعد بیت المال سے مال جو ہے تنخواہ نہیں لینی ہے، اپنا کما کر خود اپنا خرچ اپنی ذاتی کوشش سے نکالنا ہے۔ اسی لیے کہتے ہیں کہ اس کام میں اسباب چھڑوانا مقصود نہیں ہے, اسباب چھڑوانا مقصود نہیں ہے. سمجھتے تھے اسباب کا ترک کرنا اور دیو چڑھا چھوڑنا مجاہدہ نہیں ہے, یہ رہبانیت ہے. مجاہدہ ان دونوں کے اشتغال کو کم سے کم کرنا مجاہدہ ہے. مجاہدے سے ہدایت ملے گی, رہبانیت سے ہدایت کبھی نہ ملے گی, کیونکہ اسلام میں رہبانیت نہیں ہے. اسباب کلی طور پر ترک کرنے پہ نہیں کہتے, اسباب اور اہل کے اشتغال کو کم سے کم کرنا مجاہدہ ہے, اس سے ہدایت ملے گی. چنانچہ داؤد علیہ السلام کو اللہ نے کام بھی دیا تو سب سے مشکل کام دیا, ان اعمل صالحات وقدر في السرد, کہ نبی جی زرا بنائیے کھلی بنائیے اور ساری کڑیاں زرا کی برابر کی بنائیے. بادشاہ ہیں, نبی ہیں, اللہ نے کام لوہاری کا کام دیا ہے, سب سے مشکل کام لوہے کو تپانا, اسے کوٹنا, اس کی کڑی تیار کرنا, کڑی کو پرونا, کوئی آسان کام ہے؟ لیکن اللہ تعالی نے اس تقوی پر کہ امت کی خدمت کا کام اللہ کے لیے کرو اور پبلک کے مال سے اپنا ذاتی خرچ مت نکالو, یہ بادشاہت اس زمانے کے اس زمانے کی پیداوار نہیں ہے, یہ وزارت اور صدارت اس زمانے کی پیداوار نہیں ہے, یہ سارے کام نبیوں سے چلے آ رہے ہیں, یہ کام نبیوں سے چلے آ رہے ہیں. انہوں نے وزارت اور بادشاہت اور صدارت کر کے دکھلائی ہے, گورنری کر کے دکھلائی ہے. عمیر بن سعد رضی اللہ تعالیٰ عنہ ایک سال گورنر رہے حمص میں, ایک سال تک ایک پیسہ بھی پبلک کا اپنی ذات میں استعمال نہیں کیا, اور حمص سے پہلے چل کر آئے, وہاں یہ بھی نہیں کہا کہ میں تمہارا گورنر ہوں, مدینے جا رہا ہوں, تم مجھے سواری دے دو, سواری کا سوال بھی نہیں کیا. حمص سے پہلے چل کر مدینے آئے, گورنر ایسے ہوا کرتے تھے. چنانچہ داؤد علیہ السلام کو کام یہ ملا کہ زرا بنائیے, کھلی بنائیے, کڑی برابر کی بنائیے, لیکن اللہ رب العزت نے آسانی کیا کی, میں نے عرض کیا تھا من یتق اللہ یجعل له من امره یسرا, کہ اللہ تعالیٰ تقوی پر آسانی پیدا فرماتے ہیں, کہ اللہ تعالیٰ نے اسی آسانی فرمائی کہ لکھا ہے کہ لوہا ان کے ہاتھ میں گندے ہوئے آٹے کی طرح نرم ہو گیا تھا, جب تک ایک کڑی تیار نہیں ہو جاتی تھی اس وقت تک آٹے کی نرم رہتی, جب تیار ہو جاتی اور اس کو پھرو دیتے تو وہ سخت ہو جاتی. روزانہ ایک زرا تیار کرتے اور 6,000 درہم کی بیچتے, اللہ نے 4,000 درہم تنخواہ اور بڑھا دی, بیت المال سے 2,000 لیتے تھے, اب 6,000 اپنی ہاتھ سے کما کر روزانہ ایک زرا تیار کر کے بیچتے تھے, اس میں سے اپنی ذات پر خرچ کرتے, صدقہ کرتے اور اپنے کام میں پیسہ یہ پیسہ لگاتے. اس طرح اللہ رب العزت نے اتنی آسانی پیدا فرمائی کہ اللہ کا وعدہ ہے من یتق اللہ یجعل له من امره یسرا. تو میرے محترم دوست بزرگ بولیں جو ایک تو جہاں تقوی اختیار کرے مانوس جنہیں ایمانے رکھا پریچے ایمانے رکھا آرامت بولیں جو اللہ تعالیٰ تر سنگے پانچٹا پورسکار وعدہ کرتے ہیں. এক নম্বর তো হলো যে আল্লাহ তাআলা তাকে যে কোনো বন্ধ জায়গায় হোক না কেন, যে কোনো অবস্থায় হোক না কেন, ওই যে ওখানে যখন কেউ তাকে গুনায় লিপ্ত করতে চায় আল্লাহ তাআলা তার জন্য সেখান থেকে বাইর হওয়ার রাস্তা করে দেন. তো যেমন ইউসুফ আলাইহিস সালামকে বাইর হওয়ার রাস্তা করে দেন, পরে এরকম ভাবে দ্বিতীয় আল্লাহ তাআলার ওয়াদা হলো যে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রুজি দেন যেখান থেকে তার আকলও বুঝতে পারে না, তার আকলও ধরে না এবং তার ধারণাও হয় না, আকলও ধরে না ধারণাও হয় না, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রুজি দেন. বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা যখন তাকওয়াওয়ালা ছিলেন তো বলে যে তাদের অবস্থা এরকমই ছিল, বলে যে সাহাবি পেশাব করতে বসছেন, তো বলে যে গর্তের ভিতর থেকে ইঁদুর স্বর্ণের আশরাফি আনতেছে, একটা একটা একটা করে 17টা আশরাফি আনছে, 17টা স্বর্ণ মুদ্রা আনে রাখছে, তো বলে যে পেশাব করতেছেন। এই অবস্থায় ইঁদুর গর্তের ভিতর থেকে একটা একটা করে স্বর্ণের আশরাফি এনে সামনে রাখতেছে, 17টা আনছে, তো বলে যে উনি পেশাব থেকে ফারেক হয়ে সেগুলা ভিতরে তাকওয়া ছিল, এই নয় যে পাইছি বাস আর কারোর জিজ্ঞেস করার কি দরকার, আবার কোন অসুবিধা সৃষ্টি করে, আবার কোন হুকুম আইসে পড়ে, বলে পাইছি গোপনে লয়ে গেলাম না। বলে যে উনি ওই আশরাফি নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে হাজির হলেন, বলে যে রাসূলুল্লাহ এই ঘটনা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি গর্তের ভিতরে হাত ঢুকাইছিলা? বলে না, আমি গর্তের মধ্যে হাত ঢুকাই নাই, ইঁদুর নিজেই সবগুলা বের করে আনছে, আমি গর্তের মধ্যে কোনো হাত দেইনি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে রুজি দেওয়া হয়েছে, এটা তোমার জন্য হালাল, তুমি এটা খাও। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, মানুষের আকলে ধরে না, ইঁদুর তো সব জিনিস লয়ে যায় চুরি করে, আবার ইঁদুরে আবার আইনে দিয়ে যাবে, এগুলো তো আকলের বিরুদ্ধে জিনিস, বিপরীত জিনিস। তো ইঁদুরে আনতেছে, আল্লাহ তাআলা একথা বুঝিয়ে দিয়েছেন যে দুনিয়া এত কমিনা আল্লাহ তাআলার কাছে, দুনিয়া এত নিকৃষ্ট আল্লাহ তাআলার কাছে, বলে যে নামাজ পড়ার অবস্থায় দেয় নাই, জিকির করার অবস্থায় দেয় নাই, কোন এরকম কোন ভালো অবস্থায় দেয় নাই, বলে পেশাব করতে বইছে, যে পেশাব করতে বইছে, এইরকম সময় আল্লাহ তাআলা দুনিয়া দিয়ে দিতেছেন, দুনিয়ার কোন দাম খোদার কাছে নাই, দুনিয়ার কোন মূল্য খোদার কাছে নাই, যে দুনিয়া কোন ভালো হালতের মধ্যে দিতে হবে, ভালো অবস্থার মধ্যে দিতে হবে, জিকির করতে করতে দিতে হবে, নামাজ পড়তে পড়তে দিতে হবে, বলে না পেশাব করতে বইছে। একজন পেশাব করনেওয়ালা বলে যে পেশাবের হালতটা তার কি, কি খুব ভালো হালত হইল, এইরকম হালতের মধ্যে খোদা দুনিয়া দিয়ে দিছে, বলে দুনিয়া এটা বুঝাইছে যে দুনিয়া এত কমিনা খোদার কাছে, খোদার কাছে দুনিয়া এত নিকৃষ্ট, বলে যে এটা এইরকম অবস্থায় খোদা কাউকে দিয়ে দেন। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলে মানুষের আকলে ধরে না যে এমন ভাবে রুজি আল্লাহ তাআলা দিছে, এটা তো আকলে ধরার কথা না, আমাদের ধারণাও হয় না, ধারণার বাইরে আল্লাহ তাআলা দেন। বলে একজন সাহাবি করজে জড়িত, ওনার একটা বাগান আছে, বাগানে খেজুর হয়, পরে বলেন যে যদি আমি বছরের পর বছর এই বাগানের খেজুর এই কর্জ শোধ করার জন্য আমি দিতে থাকি, আমার কর্জ শেষ হবে না, যদি ঘরে একটা খেজুরও না নেই, সবই কর্জের মধ্যে দিয়ে দিই, তবু আমার কর্জ পরিশোধ হওয়ার ব্যবস্থা নাই, মানে এত বেশি কর্জ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার বাগানের খেজুর যখন পাকে, যখন তুমি স্তূপ করো, তখন আমাকে খবর দিও, তো ওই সময় খবর দিছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, আবার যে তোমার কর্জ যারা তোমার কাছে পাইবে তাদের সবাইকে ডাকো, তো সবাইকে ডেকে আনলেন, খেজুরের দুইটা স্তূপ, তো বলে যে সবাইকে দিতেছেন, ওখান থেকে ম্যাপে ম্যাপে দিতেছেন, তার যার যা পাওনা পাওনা হিসাবে দিতেছেন, এত কর্জ ছিল, উনি বলতেছেন যে যে কয়েক বছরও যদি আমি একটা খেজুর আমার ঘরে না নিই, সবগুলা খেজুর করজে দিয়ে দিই করজ শোধ করার জন্য, তবু আমার করজ শোধ হবে না, এত করজ। আর এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপস্থিতিতে ওখান থেকে নিতেছে, তারা করজ যারা পাইবে তারা নিতেছে, নিতে নিতে সমস্ত পাওনাদার সকলেই নিয়ে গেছে, আবার যে উনি বলতেছেন সাহাবি বলতেছেন আমার মনে হইতেছে যে এই যে দুইটা স্তূপের মধ্যে একটা খেজুরও কম হয়নি। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, মানুষের ধারণার বাইরে আল্লাহ রাব্বুল ইজ্জত, এরা তো ধারণা করা যায় না যে এইরকম এখান থেকে একটাও কম হবে না, এত মানুষই নিয়ে গেল, এত পাওনা দ্বারে নিল, তারপরেও একটুও কম হইল না, তো মানুষের ধারণার বাইরে আল্লাহ তাআলা রুজি দেন যখন মানুষ আল্লাহকে ভয় করে। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলেন যে হল দুই নম্বর ওয়াদা আল্লাহ তাআলার, তিন নম্বর ওয়াদা হল আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা তার সমস্ত কাজে কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ওমান ইত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা, বলে তার যত কাজ আছে সব কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। মেরে মহতরম দোস্তরা বুঝবো কিভাবে সহজ করবেন, উনি ঘটনা শুনে দিয়েছেন, বলে হযরত দাউদ আলাইহিস সালাম ওনার ঘটনা এরকম ছিল যে উনি ওনার তো বাদশাহী ছিল, তো উনি বাইতুল মাল থেকে বেতন নিতেন, বাদশাহের বেতন নিতেন, উনি বাদশাহ সেই হিসেবে বেতন নিতেন। এবং উনি ওনার নিয়ম ছিল যে উনি বাইতুল মাল যেটা এটা তো আসলে বাদশার মাল না, এটা তো পাবলিকের মাল, সাধারণ লোকের মাল, এটা কোনো বাদশার মাল নয়, অর্থমন্ত্রীর কাছে যা আছে এটা অর্থমন্ত্রীর মাল নয়, এটা তো পাবলিকের মাল। এরকম ভাবে যত রকম বলে যে যা কিছু আছে যে রাষ্ট্রের মালিক হয়ে গেছে সে সব কিছুর মালিক হয়ে যায় নাই, এগুলি তো জনসাধারণের জিনিস। তাহলে দাউদ আলাইহিস সালাম বেতন নিতেছেন বাইতুল মাল থেকে, বাইতুল মাল তো জনসাধারণের, কিন্তু উনি বাদশাহী করেন বলে সেখান থেকে উনি বেতন নেন। তুমি মহতরম দোস্ত, ওনার নিয়ম ছিল এই যে উনি রাত্রেবেলায় বেশ বদলাইয়া জনসাধারণের ভিতরে যাইতেন এবং লোকদেরকে জিজ্ঞাসা করতেন যে তোমাদের বাদশাহ কেমন, ইনসাফ করনে বালা না জালেম। তো মানুষ চিনবে না বেশ বদলাই হচ্ছে, রাতের অন্ধকারে জিজ্ঞাসা করতেছে, তো মানুষের কাছ থেকে সঠিক কথাটা পাওয়া যাবে, তো নিজের সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলে যে এটাই হলো ইখলাসের আলামত, যে একজন লোক আমার দোষ ত্রুটি বলে তা আমি গোস্বা হয়ে যাই, আমি গোস্বা হব না, বরং আমি তাকে তো নিজের মহসিন মনে করব, এহসান করনে বালা মনে করব, যে সে আমার দোষ ধরে দিতেছে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, মানুষের কাছ থেকে জনসাধারণের কাছ থেকে নিজের ব্যাপারে জিজ্ঞাসা করতেছেন, মানুষ চিনে না রাতের অন্ধকারে কে জিজ্ঞাসা করতেছে। অথচ দাউদ আলাইহিস সালাম নিজেই বেশ বদলায় মানুষের মধ্যে ঘুরতেছেন আর মানুষকে জিজ্ঞাসা, তোমাদের বাচ্চা কেমন, কি ইনসাফ করলে বলা না জানেন, তো সবাই প্রশংসা করতেছে। একদিন আল্লাহ তাআলা এক ফেরেশতা খাড়া করছে রাস্তার মধ্যে, তো ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছে, উনি তো মনে করছে মানুষ, তো উনি ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছে, তো ফেরেশতা বলতেছে যে খুব ভালো মানুষ, দাউদ আলাইহিস সালাম খুব ভালো মানুষ, খুব ইবাদত করে, খুব বন্দেগী করে আর খুব নেক লোক, কিন্তু একটা দোষ আছে, আমাদের তো দোষ করে আমরা খেপে দেই। তো বলে যে যার ভিতরে এখলাস আছে সে খেপবে না, সে চিন্তা করবে যে আমার এই দোষ আমি ঠিক করি। মেরে মহতরম দোস্ত, এটাই এখলাসের পরিচয়। আর রিয়াকারি হল এই যে মানুষের দোষ ধরলে খেপে যায়। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুঝব, বলে যে দাউদ আলাইহিস সালামের রাস্তার মধ্যে ওই ফেরেশতা খাড়াই দিচ্ছে, ফেরেশতারই জিজ্ঞাসা করতেছে দাউদ কিরকম, তো ফেরেশতা জবাব দিতেছে, উনি তো আর বুঝতে পারেন না ফেরেশতা মনে করছে মানুষ, বলে যে খুব ভালো মানুষ দাউদ, আরে দাউদ বড় ইবাদত গুজার লোক, সব রকম গুণ তার কাছে আছে, খালি একটা দোষ আছে তার। বলে কি সে দোষ, বলে বাইতুল মাল থেকে আমার বেতন লয়, জনসাধারণ মাল থেকে বেতন লয় বাদশাহী করে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, বলে যে মন্ত্রিত্ব করা বাদশাহী করা এ কোনো এই যুগের আবিষ্কার নয়, নবীরাও বাদশাহী করেছে যুগ যুগ ধরে, এই সমস্ত জিনিস যুগ যুগ ধরে চলে আসতেছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারাও বিভিন্ন দেশের গভর্নর ছিলেন, সাহাবাদের জিন্দগি কিরকম ছিল যখন ভিতরে দিন ছিল, তাকওয়া ছিল, ইমান ছিল। আর জুমাইর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর ছিলেন, বলে ওখান থেকে যখন উনি ফিরতেছেন তো ওই হিমস শহর এটা মুলক সিরিয়ার ভিতরে শাম দেশে ছিল, বলে সেখান থেকে ফিরতেছেন মদিনাতে কোনো সওয়ারি নাই, এলাকার লোকের কাছে চানও নাই আর এলাকার লোকে মনে করে দেয়ও নাই, ওখান থেকে পায়ে হাঁটে আসতেছে, মেরে মোহতরাম দোস্তা বুজুর্গ হজরত উমর রাদিয়াল্লাহু আনহু জামানায় বলে যে বাৎসরিক ভাতা দেওয়া হইত এনাদেরকে, তো ওনারা এই সব কিছু সত্ত্বেও বলে যে নিজের হাতে কাজ করা সেটা থেকে উপার্জন করা নিজের সংসার চালাইতেন। বলে যে টুকরি বানাইতেন, টুকরি বানায় বাজারে বেচতেন আর ওইটা থেকে নিজের সংসার চালাইতেন। আবার যে ভাতার টাকা আসতো হজরত উমর রাদিয়াল্লাহু আনহু পক্ষ থেকে, বলে এইগুলি সব এতিম মিসকিন বিধবা, বলে যে এদের মধ্যে সব বাইটে দিয়ে দিতেন, ওইটা নিজের জরুরতের জন্য খরচ করতেন না, নিজের জরুরতের জন্য নিজের প্রয়োজনের জন্য নিজের হাতের কামাই দিয়া নিজের হাতের কাজ দিয়া নিজের সংসার চালাইতেন। তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ সাহাবাদের বলেও বড় বড় দেশের গভর্নরই তারা করছেন, আর তাদের হাল এরকম ছিল যখন তাকওয়া ভিতরে থাকে, আল্লাহর ভয় থাকে, আখিরাত সামনে থাকে, বলে দিনের কাম সব আমি আখিরাতের জন্য করতেছি, দুনিয়ার জন্য বিলকুল না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তো হালত এরকম ছিল, বলে দেশ শাসন করতেছি এটাও একটা দিনের কাম, দিনের জন্য করতেছি, এটার বিনিময়ও আমি দুনিয়ায় নিব না আখিরাতে নিব। বলে একটা দেশ শাসন করা দুনিয়াদারি মনে করে, বলে না এটাকেও তারা দিনদারি মনে করতেন এবং এটার বিনিময়ে তারা আখিরাতে নেবেন, আখিরাতের জন্য এই শাসনের কাজ করতেছেন। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ বলেন যে যদি মাল আসত তো তারা চিন্তিত হইতেন, ভীত হইতেন, বলে কি জানি আমার দিনের কাজের যা পাওনা সব আল্লাহ তারা দুনিয়ায় আমারে দিয়ে দিতেছে নাকি, আমি তো দুনিয়াতে নিতে চাই না, আমি তো এগুলি সব আখেরাতে নিব। তো আখেরাতে নেওয়ার একটা আগ্রহ তাদের দিনের ভিতরে, দুনিয়ায় কোন দিনের কাম করে দুনিয়া নেওয়া বলে যে এটা তারা কোন রকমই পছন্দ করতেন না এবং এটা তারা চাইতেনই না, বরং তারা চাইতেন আমার দিনের কাজ যা কিছু আমি করতেছি বলে যে এটার বিনিময় আমি আল্লাহ তাআলার কাছ থেকে আখিরাতে নিব। তো মেরে মহতরম দোস্তরা বুঝব সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের অবস্থা এরকম ছিল যে দিন তাদের সামনে ছিল, আখিরাত তাদের সামনে ছিল, তো তারাও দেশ শাসন করছেন। দেশ শাসন করা কোনো আজকের নতুন আবিষ্কার নয়, এটা বহু যুগ থেকে যেদিন থেকে মানুষ সেদিন থেকে দেশ শাসনের এই রীতিনীতি এগুলি সব চলে আসতেছে, বাদশাহী করা চলে আসতেছে। দাউদ আলাইহিস সালাম বাদশাহ, তো ওনার ঘটনা চলতেছিল, তো বলে যে যখন ওই জিজ্ঞাসা করছে বসে খুব ভালো লোক, খুব এবাদত গুজার, খালি একটা দোষ আছে, বলে কি দোষ, বলে যে ওই মানুষের জনগণের পয়সা বলে এইটার ভিতর থেকে আবার নিজের বাদশাহীর বেতন লয়, এই একটা দোষ আছে। তো উনি নিয়ত করছে যে এবার থেকে আর বেতন নিব না, তো বেতন নিব না তো আমার সংসার কেমনে চলবে, তো আল্লাহ তারা ওনারে কাম দিছে লোহার বর্ম বানাইবার কাম, যুদ্ধের পোশাক লোহার বর্ম, এটার মধ্যে বিভিন্ন কড়া লাগাইতে হয়। তো বলে যে আনি আমল সাহাবি রাদিম ওয়াকদ্দির ফি সারদি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে যে বলছিলেন যে তুমি হাতের কাম কি করবা, বলে লোহার বর্ম বানাও, তো লোহার বর্ম বানানো এত সহজ কাজ না, লোহা কি খুব একটা নরম নাকি যে এটা যেমনে করলাম এমনি হয়ে গেল, এটা তো খুব শক্ত জিনিস, এটার মধ্যে আবার গোল গোল কড়া লাগাইতে হবে বিভিন্ন জায়গায়, এই কড়ারে লোহারে গোল বানাইতে হবে, কত কঠিন কাম। তো কঠিন কাম দাউদ আলাইহিস সালামের লোহা দিয়া লোহার বর্ম বানাইব, তো উনি যখন এই কাম লইছেন তো ওই তাকওয়াওয়ালা তার কামকে আল্লাহ তাআলা সহজ করে দেন। তো বলে যে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের জন্য এই লোহাকে বলে কিরকম বানাই দিলেন, বলে বলে যে আটা মতলে যে আটা হয় না আটার, যেটা আটা দিয়ে রুটি বানায়, তো বলে যে পানি দিয়া আটা গোলাইলে যেরকম নরম নরম আটা হয় বলে লোহা এরকম নরম হয়ে গেল ওনার হাতের মধ্যে। উনি এটা দিয়া এটার কড়া বানায়া যখন এটারে ফিট করতেন, যতক্ষণ ফিট না করছেন ততক্ষণ এটা শক্ত হয়নি, এটা ওই আঠার মতন নরমই রয়েছে। যেখান থেকে এটারে ব্যাখ্যা করা লাগবে বলে যতক্ষণ পর্যন্ত উনি সাইজ মতন না বানাইছেন ততক্ষণ পর্যন্ত বলে যে এটা নরমই থাকছে একবারে আঠার মতো। তো উনি একবারে আটা দিয়া একটা লোহার বর্ম বানায় সারছে, ওইটা শক্ত লোহা হয়ে গেছে। আর এটারে বাজারে বিক্রি করতেন বলে যে 6000 বিক্রি করতেন। বাইতুল মাল থেকে যখন বেতন নিতেন তখন 2000 নিতেন, যখন ওইটাকে সারান দিছে তো একটা কঠিন কাম দিছে, ওই কঠিন কামকে আল্লাহ আবার সহজ করে দিছে। সহজ করে দিয়ে আল্লাহ তাআলা ওইটার মধ্যে বলে বাইতুল মাল থেকে 2000 নিতেন 4000 আরো বাড়াইয়া দিছে। এখন দৈনিক একটা করে লোহার বর্ম বানান আর এই লোহার বর্ম বাজারে বিক্রি করেন, 6000 কামাই করেন। তো রোজানার কামাই হইল একটা লোহার বর্ম 6000। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এইভাবে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন কি যে তাকওয়া হাসিল করবে তো আল্লাহ তাআলা তার কাজকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন, তার কাজকে সহজ করে দিবেন। দাউদ আলাইহিস সালামের কাজকে এইভাবে সহজ করে দিলেন যখন উনি এটা চিন্তা করলেন যে এটা তো জনগণের পয়সা, এটা থেকে তো আমার নেওয়া ঠিক হবে না, তো কাজেই উনি ওইটা নেওয়া বন্ধ করলেন। তো আল্লাহ তাআলা তার জন্য সংসারের যাবতীয় সব কিছু আল্লাহ তাআলা এইভাবে তার জন্য সহজ করে দিলেন। ফিরিয়ে ইয়াদ রাখো কে তাকওয়া সবর কে সাথে কুরআন মে যাহা ভি মিলেগা তাকওয়া সবর সাথে মিলেগা। ইন্নহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, হর জগা কুরআন মে সবর তাকওয়া এক সাথে মিলেগা। মেরে দোস্ত আজিজো, ইস জামানে মে মুসলমান সবর কর রাহা হ্যায় হালাত পর লেকিন তাকওয়ে কে বগৈর সবর কর রাহা হ্যায়। কুরআন মে আল্লাহ নে সবর ও তাকওয়া কে সাথ বয়ান কিয়া হ্যায়, ইস জামানে মুসলমান সবর কর রাহা হ্যায় হালাত পর। হমেশা ইয়াদ রাখনা, হালাত কে বদলনে কা সবর সে তাল্লুক নাহি হ্যায় বলকে হালাত কে বদলনে কা তাল্লুক তাকওয়ে সে হ্যায়। জো লোক গুনাহ কে সাথ সবর কর রহে হ্যায় ও সবর করতে রহেঙ্গে করতে রহেঙ্গে ইহাঁ তক কে কবর তক পৌঁছ জায়েঙ্গে, আর কবর তক নাহি বলকে সবর তো জাহান্নাম তক ভি খতম নাহি হোগা। আল্লাহ ফরমায়েঙ্গে জাহান্নামিয়ো সে اصبروا او لا تصبروا سواء عليكم انما تجزون ما كنتم تعملون। صبر کرو یا نہ کرو میرے دوستو عزیزو, مسلمان کو ضرورت ہے صبر کے ساتھ تقوی کی, اس لیے کہ تقوی کے بغیر صبر کرنا تو پولیس والوں کی پٹائی پر چور بھی صبر کرتے ہیں۔ میرے دوستو عزیزو یاد رکھنا, مجرم کے صبر کرنے سے پولیس والوں پر عذاب کبھی نہ آئے گا۔ اس زمانے مسلمان سمجھتا ہے کہ جو حالات دنیا میں مسلمانوں پر ہیں ان حالات پر صبر کرنے سے اللہ کی مدد آ جائے گی, نہیں, اللہ کی مدد جب آتی ہے جب صبر کیا جاتا ہے تقوی کے ساتھ, کیونکہ صبر کے ساتھ تقوی کے ساتھ صبر کرنے والا مظلوم ہے اور بغیر تقوی کے صبر کرنے والا ظالم ہے, بغیر تقوی کے صبر کرنے والا ظالم ہے اور تقوی کے ساتھ صبر کرنے والا مظلوم ہے۔ مدد اللہ کی مظلوم کے ساتھ ہوگی, ظالم کے ساتھ نہ ہوگی۔ اس لیے سب سے ضروری بات یہ ہے کہ ہم صبر کے ساتھ تقوی اختیار کریں۔ جو تکلیف برداشت کرے گا تقوی کے ساتھ اللہ رب العزت اس کے صبر کو حالات کے بدلنے کا سبب بنا دیں گے۔ جیسے میں نے عرض کیا کہ یوسف علیہ السلام نے صبر بھی اختیار کیا تقوی بھی اختیار کیا, بھائیوں کی حیثیت پر صبر کیا, اللہ نے بھائیوں کو محتاج کر دیا, زلیخا کی حرکت پر تقوی اختیار کیا, اللہ نے زلیخا کو ماتحت کر کے یوسف علیہ السلام کو عزت کے ساتھ نکال دیا۔ اس لیے میرے دوست عزیزو یاد رکھنا کہ صبر اور تقوی دونوں ایک ساتھ ہیں۔ تو میرے محترم دوست بزرگ بسن بھائی بسن, دیکھیں اٹھا اٹھی کرے نا, یہ تو صبر کریں, ہم تو اجتماع آسی ایک کشت ہو, یہ کشتر بنیمے اللہ تعالیٰ ہم راضی ہبین ہدایت دیبین ہم کے, اللہ تعالیٰ ہم جا کتا بارتا سنب منوجوگ دیا یہگل عمل کرار توفیق دیبین۔ بھائی ایکے اپر کے بسائے دی ایک تو انہیں بولتے ہیں یہ کتا جو بھائی দেখেন এই যে তাকওয়া আছে না, কোরআনে পাকের মধ্যে যত জায়গায় তাকওয়ার কথা আলোচনা হয়েছে, তাকওয়ার সঙ্গে সঙ্গে সবর লাগাই দিয়েছে। এই তাকওয়ার সঙ্গে সঙ্গে সবরও করবে, তাকওয়ার সঙ্গে যখন সবর করবে তো ওই সবর বলে যে অবস্থার পরিবর্তন ঘটাই দিবে, অবস্থা পরিবর্তন করে দিবে। আর যদি তাকওয়া ছাড়া সবর করে বলে এই সবর বলে যে একেবারে কবর পর্যন্ত যদি সবর করতে থাকে, মৌত পর্যন্ত সবর করতে থাকে, এই সবর পরিবর্তন আনবে না, অবস্থার পরিবর্তন আনবে না। তাকওয়া নাই, খালি সবর, বলে যে চোর চুরি করেছে পুলিশে পিটাই দিয়েছে এখন সে সবর করে, তো সে অন্যায় করছে সে গুনার কাজের মধ্যে আছে সবর করতেছে, পিটাই খেয়া মায়ের খেয়ে সবর করতেছে, তো বলে যে তার এই সবরের কারণে পুলিশের উপরে আজার পাইবে না, যে পুলিশের উপরে আজাবে সেগুলো তারা মারছে। মেরে মেয়ে হতাম দোষটা বুঝুক, বলে যে সবর তাকওয়ার সঙ্গে হইতে হবে, যখন তাকওয়ার সঙ্গে সবর হবে তো এই সবর যে এই সবর তার অবস্থাকে পরিবর্তন করে দিবে। আর যদি খালি সবর করে বলে যে তাকওয়া নাই তার কাছে, অর্থাৎ আল্লাহ তাআলাকে মানামানি নাই, আল্লাহকে ভয় করা নাই, আল্লাহ তাআলার নিষেধ কাছ থেকে সে বিরত থাকে না, খালি সবর করে, মুসিবতের উপরে সবর করে, বিপদ আপদের উপরে সবর করে, কবর পর্যন্ত সবর করবে। আর বলে যেমনি বলে যে খালি কবর পর্যন্ত না, বলে যে জাহান্নামের মধ্যেও সবর করবে। ইসলাম হা ফাসবিরু ওয়া লা তাসবিরু সালামুন আলাইকুম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তাআমালুন। আল্লাহ তাআলা বলবেন এখন সবর করো আর না করো দুটোই সমান তোমাদের, দুনিয়াতে যা আমার হুকুম নষ্ট করছো এইটার জন্য তোমাকে শাস্তি দেওয়া, তোমাকে শাস্তি নিতে হবে, এখন সবর করো আর না করো, সবর করলেও তোমার অবস্থার পরিবর্তন হবে না, আর তোমার সবর না করলেও তোমার অবস্থার পরিবর্তন হবে না। তো মেরা মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ভাই তাকওয়ার সঙ্গে সবর, সবর যেটা এটা তাকওয়া সহকারে সবর হইতে হবে, খালি সবর দিয়ে অবস্থার পরিবর্তন ঘটবে না। এখন আমরা মনে করতেছি যে আমি তো সবর করতেছি, অথচ আমি যে আল্লাহ তাআলার নাফরমানি করতেছি এটা তো আমি আমি চিন্তা করতেছি না, আমি মনে করতেছি যে আমার উপর মুসিবত আসছে আমি সবর করি, কিন্তু আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন করেন হইল তখন যখন কিনা সবর তাকওয়ার সঙ্গে হয়। ইউসুফ আলাইহিসসালামের সবর তাকওয়ার সঙ্গে হয়েছে, ভাইরা তাকে কষ্ট দিছে তো উনি ওখানে সবর করেছেন, জোরাইখা তাকে প্রচনা দিছে তো সেখানে তিনি তাকওয়া অবলম্বন করছেন, তো আল্লাহ তাআলা এই তাকওয়া সবর যখন তার ভিতরে আসছে তো আল্লাহ তাআলা তার অবস্থাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিছে। আবার যে যদিও জেলখানায় কিছুদিন কষ্ট করছে, বাপ থেকে বিরা বাপ থেকে দূরে সরে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আবার সবাইকে তার কাছে এসে এনে দিচ্ছেন, ভাইদেরকে যারা জুলুম করছিল তারা বলে যে তাদেরকে তার সামনে নত করে দিছে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ এরকম ভাবে যখন এই সবর আর তাকওয়া এই দুইটা একত্রে হবে তখন অবস্থার পরিবর্তন ঘটবে। আর যদি খালি সবর করতে থাকি আর তাকওয়া আমাদের কাছে না থাকে তো এই সবর মৌত পর্যন্ত করব, আমাদের অবস্থার পরিবর্তন ঘটবে না। সবসে পহলে তকওয়া লানা হোগা মামলাত মে, ইসলিয়ে কে ইনসান কি গিজা, ইনসান কি গিজা কো সবসে জ্যাদা দখল হে ইসকি ইবাদাত মে, ইসকি ইবাদাত কি তকমিল মে। সবসে পহলে তকওয়া লানা হোগা মামলাত মে, ইসলিয়ে কে জিসম ইবাদত কে লিয়ে হে, ইস জিসম কো পাক রাখনা ইবাদত কে লিয়ে, আল্লাহ নে ইনসান কো পয়দা কিয়া ইবাদত কে লিয়ে, মা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত তাহারত সে হোতি হে, লিখা হে উলামা নে কে ইয়ে সির্ফ পাকি ইয়ে নাহি হে কে গুসল কর লে ইয়া ওযু কর লে, বলকে বদন কে খুন কা হারাম কামাই সে পাক রহনা یہ بھی ظاہری پاکی ہے, یہ سب سے پہلے تقویٰ لانا ہوگا معاملات میں, اس لیے کہ انسانی اعضاء اس عمل کی طرف چلیں گے جس طرح کی ان کو غذا دی گئی ہے. ہر مشین کا ایندھن ہوتا ہے, ہر مشین کا ایک ایندھن ہوتا ہے, یہ ڈیزل کی مشین ہے اس کا ڈیزل کا ایندھن ہے, یہ پیٹرول کی مشین ہے اس کا پیٹرول کا ایندھن ہے. کوئی موٹر اپنے تیل کے بغیر علاوہ تیل سے نہیں چلتی, ایک کلو میٹر نہیں چل سکتی. یہ حرام غذا سے جنت تک کی مسافت کیسے طے کر لے گا, یہ حرام غذا سے جنت تک کی مسافت کیسے طے کر لے گا جب تیل کے بدلنے سے ایک کلو میٹر گاڑی نہیں چل سکتی. میرے بزرگ دوستو عزیزو, ہر عقل مند جانتا ہے کہ ہر گاڑی کا ایک ایندھن مخصوص ہے. بالکل سب سے پہلے عبادات میں ترقی کرنے کے لیے اور عبادات میں کمال پیدا کرنے کے لیے سب سے پہلے اپنی کمائیوں کو حرام سے بچا کر حکم پر لانا ہوگا. سمجھتے تھے لقمہ سمندر ہے, لقمہ سمندر ہے, لوگ لقمہ کو چھوٹا سمجھتے ہیں, حالانکہ لقمہ سمندر ہے, خیالات اس کے موتی ہیں. جیسی غذا ہوگی ویسے خیالات ہوں گے, اور جیسی غذا ہوگی ویسا معاشرہ ہوگا, جیسی غذا ہوگی ویسے جسم سے گندے اعمال ظاہر ہوں گے. اس لیے سب سے پہلے تقویٰ لانا ہوگا معاملات میں. ابوبکر صدیق رضی اللہ تعالیٰ عنہ کو بھوک کی شدت میں ایک لقمہ کہانت کی آمدنی کا کھلا دیا گیا. کھاتے ہی پوچھا کہ کہاں سے آئیے, یہ کھانا کہاں سے لائے ہو؟ غلام نے کہا کہانت کیا کرتا تھا پہلے, آج وہاں سے گزرا, میری اس زمانے کی مزدوری انہوں نے آج مجھے دی ہے. ابوبکر رضی اللہ تعالیٰ نے اس لقمے کی قے کی, وہ ایک لقمہ معدے میں نیچے چلا گیا, وہ معدے سے نہ نکلے. کسی نے کہا پانی پیجیے اور قے کیجیے, پانی پیتے رہے اور قے کرتے رہے, یہاں تک کہ قے کے ساتھ وہ لقمہ اندر سے نکلا. فرمایا اگر میری جان لے کر بھی نکلتا تو میں اس کو اندر سے نکالتا. اس لیے کہ جسم کا جو قطرہ خون کا اور جسم کا جو حصہ حرام کمائی سے تیار کیا جائے, جہنم کی آگ اس کی زیادہ حقدار ہے. اس لیے میرے بزرگ دوستو عزیزو, یہ بہت اہم بات ہے, یہ بہت اہم بات ہے. کسی گناہ پر اللہ نے یہ نہیں فرمایا کہ اس گناہ کا کرنے والا اللہ سے اللہ کے رسول سے جنگ کر رہا ہے, سوائے سودی کاروبار کرنے والے کے, کہ سود کھانے والے کے بارے میں فرمایا ہے کہ اگر یہ سود سے باز نہیں آتے تو یہ اللہ کے رسول سے جنگ کرنے والے ہیں. آپ غور تو کریں, اگر پڑوسی سے لڑائی ہو جائے اور پڑوسی سے عداوت ہو, اس کے گھر سے کیا نمک کی ڈلی مانگنا گوارا کرے گا کوئی؟ ایک ڈلی نمک کی اس پڑوسی کے گھر سے جس سے لڑائی چل رہی ہے, اس کی عزت سے بھی گوارا نہیں کرے گی. اللہ کی ذات یہ اتنی غیور ہے, یہ سودی کاروبار کر کے اللہ سے جنگ کرتا ہے اور اللہ سے امید رکھتا ہے کہ کاروبار تو میں کر رہا ہوں, کامیابی کی امید اللہ سے ہے. میرے دوست عزیزو, ذرا غور کرو, ذرا غور کرو, کاروبار حرام ہے اور امید اللہ سے ہے. ہر ایک اللہ فرما رہے ہیں کہ سودی کاروبار کرنے والے اگر باز نہیں آتے, فاذنوا بحرب من اللہ ورسولہ, تو انہوں نے اللہ کے رسول سے اعلان جنگ کیا ہوا ہے. اس لیے میرے دوست عزیزو, یہ ایک ایسی لعنت ہے اور سود کہ اس کی غلاظت 70 مرتبہ سگی ماں سے زنا کرنے سے زیادہ سود کی غلاظت ہے. عبادات کو تو کھوکھلا کیا ہوا ہے معاملات نے, اور معاشرے کو بگاڑا ہوا ہے معاملات نے, کہ حرام غذا کھا کر اس کے اعضا حکم کی طرف چلے, یہ حرام غذا کھا کر اپنی نظر حرام سے کیسے روکے گا, یہ حرام غذا کھا کر جھوٹ بولنے زبان سے کیسے روک لے گا, کہ بدن کے ایک روئے روئے میں حرام کا خون دوڑ رہا ہو اور یہ چاہے کہ یہ اس غذا کے ذریعے عبادت میں توجہ پیدا کر لے اللہ کی طرف. میرے دوست عزیزو, اس لیے سب سے پہلے معاملات کو درست کرنا ہوگا. سچی کہتا ہوں, اگر معاملات درست ہو جائیں, عبادات, معاملات, اخلاق عبادات اخلاق معاشرہ خود بخود درست ہو جائے گا اگر معاملات درست ہو جائیں. دین کے بڑے حصے کا نقصان صرف معاملات میں کیا ہوا ہے, اور وجہ یہ ہے کہ اعمال سے پلنے کا یقین نہیں ہے, صداقت سے کامیابی کا یقین نہیں ہے, حلال کمانے سے جو تاریخ اللہ سے مقدر ہے وہ اتنا ہی ملے گا, یہ اختیار ہے, چاہے حرام راستے سے کما لے چاہے حلال راستے سے کما لے, رزق تو مقدر کا ہی ملے گا, یہ تو اللہ کی طرف سے ہو چکا ہے, وہ مقدر کا ہی ملے گا, یہ اختیار ہے, یا یہ حرام سے لے کر نقصان کے راستے بڑھ جائے یا حلال راستے سے کما کر اللہ سے کامیابیاں لے لے. ভাই মেরা মোহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে ভাই এতক্ষণ তাকওয়ার কথাই আলোচনা হইতেছিল, তো উনি বললেন যে সর্বপ্রথম তাকওয়া আমাদের কামাই রোজগারের মধ্যে আনতে হবে, কামাই রোজগারের মধ্যে সর্বপ্রথম তাকওয়া আনতে হবে, অর্থাৎ এই কামাই রোজগারের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলার নিষেধ থেকে আমাকে বাঁচতে হবে. যখন এই কামাই রোজগার এইটা যখন এটার মধ্যে যখন তাকওয়া থাকে না, তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে এটা দ্বারা যে শরীরে খাদ্য গ্রহণ করে, তো এই শরীর দিয়া এই শরীর যেরকম গান্দা জিনিস খাইতেছে, হারাম জিনিস হারাম খাদ্য খাইতেছে, ওইটা দিয়া ভালো আমল কি করে হবে? উনি বলেন যে ভাই কামাই রোজগার বলে যে এটা দিয়া সে খাদ্য হাসিল করতেছে, শরীর দিচ্ছেন আল্লাহ তাআলা ইবাদত করার জন্য, এবং এটার ভিতরে যে খাদ্যটা সে ঢুকে দিছে শরীরটাকে এবাদতের উপযুক্ত করার জন্য, তো ওই খাদ্যটা হইল হারাম, ওই খাদ্যটা হইল যে গলত খাদ্য সে ভিতরে ঢুকে দিছে, আর এটা দিয়ে সে এবাদত করতেছে, তো এই এবাদত কি করে আল্লাহ তাআলার কাছে কবুল হবে? এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে সর্বপ্রথম আমাদের কামাইয়ের মধ্যে তাকওয়া আনতে হবে, কারণ এই কামাই যে লোকমাটা আমি মুখে দিতেছি, তো এই লোকমাটা আমার শরীরের ভিতরে আমার রক্ত তৈরি করতেছে, আমার শরীরের গোস্ত মাংস এগুলি সব তৈরি করতেছে. বলেন যে নামাজ পড়ার জন্য বাহ্যিক অজু গোসল করে মানুষ, তাহারাত হাসিল করে, পবিত্রতা হাসিল করে অজু গোসলের দ্বারা, আবার যে সে হারাম খাদ্য খায়া শরীরের ভিতরে যে তার রগরের সাথে রক্ত প্রবাহিত হইতেছে, এসব রক্ত তৈরি হইতেছে তার হারাম খাদ্যের দ্বারা, তো তার রক্ত হইল সব হারাম নাপাক, বলে যে শরীরের রক্ত এটাকেও ওলামায়ে কেরাম বলেন এটাকেও পাক রাখা, এটা বাহ্যিক পবিত্রতার মধ্যেই সামিল, শুধু অজু করে সে পবিত্র হয়ে যায় নাই, গোসল করেই পবিত্র হয়ে যায় নাই, তার শরীরে যে রক্ত চলাচল হইতেছে এই রক্ত তার হালাল খাদ্যের দ্বারা উৎপাদিত রক্ত হওয়া চাই, যে রক্তের দ্বারা তার শরীরের যে মধ্যে পবিত্রতা আসবে. কিন্তু মেরে মহতরম দোস্তা বুজুর্গ মানুষ একথার পরোয়াই করতেছে না, ভাই কামাই রোজগারের মধ্যে সে তার তাকওয়া নাই, তো যখন সে বিনা তাকওয়ায় কামাই কইরা সে খাদ্য খাইতেছে, তো শরীরের মধ্যে যে লোকমা দিতেছে ওটা দ্বারা তার শরীরের গোস্ত শরীরের মধ্যে রক্ত তৈরি হইতেছে, হারাম খাদ্য দ্বারা রক্ত গোস্ত তৈরি হইতেছে. উসমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন এই কথা, বলে যে মানুষ মনে করে যে লোকমাটা খাইলাম এটা তো একটা ছোট্ট একটা লোকমাই খাইলাম, মনে বলে যে না না এই ছোট্ট লোকমা নয়, এটা হলো সমুদ্র, সমুদ্র তো সমুদ্রের মধ্যে কি তৈরি হয়, বলে মুক্তা তৈরি হয়, বলে এই লোকমা তোমার যেমন তোমার ধ্যান ধারণা যে ঠিক ওইরকমই হবে, তোমার মাথার ধ্যান ধারণা বলে যে এগুলি সব কি চিন্তা চেতনা, এগুলি সব হইল তোমার ওই সমুদ্রেরই মলি মুক্তা, তো যেমন তোমার সমুদ্র তেমন তোমার মলি মুক্তা হবে, যদি তুমি হারাম খাদ্য ভিতরে ঢুকাইলা তো তুমি এই হারাম সমুদ্রের ভিতর থেকে তোমার ধ্যান ধারণা এবং তোমার যে চিন্তা চেতনা যা কিছু হবে এগুলি সব ওই খাদ্য অনুপাতে হবে, তোমার সমুদ্র অনুপাতে হবে. এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে ভাই সমস্ত জিনিস লাইনে আসবে, ইবাদত ঠিক হয়ে যাবে, আমার মুআশারা ঠিক হয়ে যাবে, সব লাইন ঠিক হয়ে যাবে যদি আমার কামাই রোজগার ঠিক হয়ে যায়, আমার খাদ্য ঠিক হয়ে যায়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন কি পরিমাণে এই জিনিসের জন্য যত্নবান ছিলেন তারা যে একটা হারাম লোকমা আমার পেটের ভিতরে না যায়। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গোলাম কামাই করে আনছে, উনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, প্রচন্ড ক্ষুধার মধ্যে তিনি ওই গোলামের কামাই করে আয়না খাওয়া একটা লোকমা মুখে দিয়ে ফেলেছে, দিয়েই খেয়াল হয়েছে যে আরে তাহকিক করলাম না, যাচাই করলাম না যে এই গোলাম প্রত্যেকে কামাই করে আনছে, আরাম কামাইছে না হালাল কামাই আনছে। তো এই লোকমা মানে প্রচন্ড ক্ষুধার কারণে এটা জিজ্ঞাসা করার মতন তার মনে আসে নাই, একটা লোকমা যখন ভিতরে ঢুকাইছে তো ওই খেয়াল হয়েছে। তো গোলামকে জিজ্ঞাসা করতেছে এই এটা কোথা থেকে কামাই করে আনলে? তো সে বলতেছে যে আমি জাহেলিয়াতের যুগে ইসলামের পূর্বে ওই গণক ছিলাম, জ্যোতিষী ছিলাম, তো গণক আর জ্যোতিষী বিদ্যা এগুলি দিয়ে কামাই উপার্জন করতাম, তা আমি একজনের এরকম ভাবে এটা দিয়ে কাম করে দিছিলাম, তো সে আমাকে তখন এটার মজুরি দেয় নাই, আজকে এটার মজুরি দিছে, সেই মজুরি থেকেই রাখছে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এটা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লোকমা মুখে দিছিলেন এটাকে মুখের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া বমি করে বাইর করতে চেষ্টা করতেছে। তো লোকেরা বললো যে এইভাবে তো হবে না, কারণ প্রচন্ড ক্ষুধার মধ্যে একেবারে পাকস্থলীর নিচে পৌঁছে গেছে এই খাদ্য, এইটা কি আঙ্গুল দিয়ে এমনি খালি ইয়ে দিলে কি বমি হয়ে বের হবে? আপনি পানি খান, পানি খাইয়া পেট ভরেন, তো পেট ভরলে তারপরে মুখে আঙ্গুল দিয়ে বমি করেন, তাহলে এটা বের হইতে পারে। তো ওইভাবে পানি খাইয়া পেট ভরা, মুখে আঙ্গুল দিয়ে দিয়া বারে বারে বমি করে করে সম্পূর্ণ খাদ্য বাইর করে ফেলছে। আর বাইর করে কি বলতেছেন, মানে আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছ থেকে শুনছি যে শরীরে যে রক্ত যে মাংস হারাম খাদ্য থেকে তৈয়ার হয় সেই শরীরের জন্য জাহান্নামী বেশি উপযুক্ত, সেই শরীরের জন্য তো জাহান্নামী উপযুক্ত। তো যদি এই হারাম খাদ্য দিয়ে আমার শরীরে রক্ত মাংস তৈয়ার হয় তা আমার শরীরে তো দোজকেই যাবে। তো কাজেই মেরে মহতরম দোস্তা বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তাদের খাওয়া দাওয়া এইটাকে পাক পবিত্র রাখার এই পরিমাণ তাদের যত্ন নিতেন, তারা এই পরিমাণ এদের প্রতি খেয়াল করতেন। আজ তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে আমাদের কামাই রোজগারের কোন লাইনই নেই, কামাই রোজগারে আমরা স্বাধীন, যে যেমনে চায় এমনি কামাই করতেছে, তার চিন্তাও নাই। আর ওই হারাম কামাই থেকে মেরে মহতরম দোস্তা বুজুর্গ এবাদত কি করে হবে, জান্নাতের রাস্তা কি করে হবে? মানে বলেন যে প্রত্যেক মেশিনের জন্য প্রত্যেক মেশিনের জন্য তার ইন্ধন লাগে, যেটার মাধ্যমে একটা শক্তি লাগে যেটার দ্বারা এই মেশিনটা চলবে, কোনো মেশিন পেট্রোলে চলে, কোনো মেশিন ডিজেলে চলে। মেরে মহতরম দোস্ত, এই শরীরের মধ্যে শরীরে একটা মেশিন, এই মেশিনটাও খাদ্য দিয়ে চলে। তো উনি বলেন যে ভাই একটা পেট্রোলে চলে মেশিন, এটার মধ্যে যদি আপনি ডিজেল দিয়ে দেন তো ওই মেশিনটা এক কিলোমিটারও, ওই গাড়িটা কি এক কিলোমিটারও চলবে? বলে পেট্রোল দিলে তো 10 কিলোমিটার যাইত, 20 কিলোমিটার যাইতো, আচ্ছা 10 কিলোমিটার না যাক, 20 কিলোমিটার না যাক, 1 কিলোমিটার হইলেও যাক, এটার মধ্যে ডিজেল দিলাম, তো যেটা পেট্রোলের মেশিন এটাতে ডিজেল দিলে চলবে নি ভাই? তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে এই শরীরটা জান্নাতে যাবে, জান্নাতের আমল করবে, তো যখন এটার মধ্যে আমি জাহান্নামের ইন্ধন ঢাললাম এটা দিয়ে জান্নাতের রাস্তা অতিক্রম কি করে করবে? এ তো জাহান্নামের রাস্তা অতিক্রম করবে। মানুষের আমল মানুষের খাদ্য হিসাবে হয়, যেরকম তার খাদ্য হয় সেরকমই তার আমল হয়। মেরে মহতরম দোস্তা বুজুর্গ যখন হারাম খাদ্য ভিতরে তো এটা দিয়া ওই রকম আমলই তৈয়ার হবে, উনি বলেন যে আল্লাহ তাআলা কোন গুনার উপরে, মানুষ অনেক গুনাই করে, কোন গুনার উপরে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করে নাই বান্দার সঙ্গে। একটা গুনা আছে যে গুনার উপরে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে যুদ্ধ ঘোষণা করতেছে, মানে আল্লাহ আল্লাহ রসুলের যুদ্ধ ঘোষণা তার সঙ্গে। সেটা কোন গুনা? বলে সুদের কারবার। সুদের কারবার যে করে, যে এটা থেকে বিরত হয় না, সুদের কারবারই করতেছে, তো আল্লাহ তাআলা বলেন যে তার সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা। উনি বলেন যে ভাই প্রতিবেশীর সঙ্গে যদি ঝগড়া হয়, শত্রুতা থাকে, তো কারো মান সম্মানে এটা কখনোই তাকে অনুমতি দিবে না যে একটা লবণের টুকরা হইলো আমি আমার এই শত্রু প্রতিবেশী তার ঘর থেকে তো সেয়ে আনি, দিবে নাকি ভাই? কারো মান সম্মান, কোনো মান সম্মান বলা ব্যক্তি তার ভিতরে কি তাকে তাকে কি একটা একটু এক চিমটা লবণ অথবা এক টুকরা লবণ তার প্রতিবেশী যার সঙ্গে তার শত্রু তার দুশ্মনী তার কাছ থেকে চাইবার মতো তার ভিতরে কি তাকে অনুমতি দিবে তার মান সম্মানে? বলে এইরকম লোকের কাছ থেকে একটা লবণের টুকরাও আমি নিতে চাই না। এটাই তো স্বাভাবিক কথা। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলার হুকুমের খেলাফ চলতেছে, আল্লাহ তাআলার সঙ্গে দুশ্মনী, আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করতেছেন, তো তার দোয়া আল্লাহ তাআলা কি করে কবুল করবেন? বলে আল্লাহ তাআলার কাছে তার দোয়া কি কবুল হইতে পারে কোন সময়? আমি এখানে আমার প্রতিবেশীর কাছ থেকে এক টুকরা লবণ লইতে রাজি না। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আর আমার প্রতিবেশীও আমাকে এক টুকরা লবণ দিতে রাজি না আমার সঙ্গে শত্রুতার কারণে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আল্লাহ তাআলার কাছ থেকে চাইতেছে, অথচ আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে রাখছে। তো আজ আমাদের মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলে যে এই কামাই রোজগারের লাইনটা ঠিক না হওয়া, বলে এইটার কারণে আমাদের এবাদত গেছে আর আমাদের মুআশারাতও গেছে। মুআশারাত মানে হল আমাদের সামাজিক জীবন, ঘরোয়া জীবন, বলে এইটার মধ্যে সুন্নতের পাবন্দি, ইবাদত বন্দিগি, আল্লাহ হুকুমের খেয়াল, বলে এগুলি তো সব খতম হয়ে গেছে। আমাদের ওই কামাই আমাদের সব কিছু খতম করে দিছে, আমাদের ইবাদতও খতম করে দিছে। তাহলে আমার ভিতরে হইল ইবাদতের উপযুক্ত কোনো খাদ্য আমি খাই নাই, আমি তো খাইছি হইলাম জাহান্নামের দিকে যাওয়ার রাস্তা। বলে মানুষের যেরকম খাদ্য হয় সেরকম শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কার্যকলাপ হয়, যেরকম খাদ্য হয় ওরকম কার্যকলাপ হয়। ভালো খাদ্য হয় ভালো কাজ করে, খারাপ খাদ্য খায় তো খারাপ কাজ করে। তো মেরে মহতরম দোস্তা বুজুর্গ, যখন এরকম ভাবে আমাদের কামাই রোজগার ঠিক না হবে আর গলত কামাই যখন আমার শরীরের ভিতরে যাবে, তা আমি কি জাহান্নামের রাস্তা অতিক্রম করব না জান্নাতের রাস্তা অতিক্রম করব? জান্নাতের রাস্তা আমি কি করে অতিক্রম করব? জান্নাতের রাস্তাটা তো ভালো আমল দিয়ে অতিক্রম হয়, আমার দ্বারা তো সব খারাপ আমল হবে যে খারাপ আমল দিয়ে আমি জাহান্নামের রাস্তাকে অতিক্রম। এই জন্য উনি বলেন যে ভাই আমাদের ইবাদত, আমাদের মুআশারাত, আমাদের জীবনের সর্বাধিক এই সবটার মধ্যে আমাদের সবচেয়ে বেশি প্রভাব যেটা ফেলে সেটা হলো আমার কামাই। তা আমার কামাইটাকে এটাকে তাকওয়ার উপরে আনতে হবে। اس کام کا اصل مقصد ہی یہی تھا کہ اس محنت سے اپنے آپ کو بدلتے، اس لیے کہ اللہ رب العزت کے یہاں ہدایت کے لیے انابت شرط ہے۔ اللہ یجتبی الیہ من یشاء ویہدی الیہ من ینیب۔ اللہ تعالیٰ دیکھتے ہیں کہ اس بندے کے اندر اپنے آپ کو میرے راستے میں بنانے کا کتنا عزم و ارادہ ہے۔ اللہ تعالیٰ دعوت پر بے شک ہدایت دیتے ہیں، بشرط یہ کہ اس کے اندر ہدایت کی طلب ہو۔ ہدایت کی طلب کا مطلب یہ ہے کہ یہ اپنی زندگی کو بدلنے کے لیے قدم اٹھائے، یہ اپنی زندگی کو بدلنے کا فیصلہ کرے۔ اللہ تعالیٰ تاکید سے فرماتے ہیں کہ میں ضرور ہدایت دیتا ہوں ان لوگوں کو جو میرے راستے میں جہد کرتے ہیں۔ جہد کا کیا مطلب ہے میرے دوست عزیزوں؟ سب سے پہلا جہاد اور سب سے پہلی محنت اور کوشش وہ اپنے نفس کے خلاف جہاد کرنا ہے۔ سب سے پہلا مہاجر وہ ہے جو اپنے نفس سے اعراض کرے، اور سب سے پہلا مجاہد وہ ہے جو اپنے نفس سے جہاد کرے۔ جو شخص اپنے نفس جہاد میں ناکام ہو گیا وہ باہر کے جہاد میں کامیاب نہیں ہو سکتا. یہ بات یاد رکھنا, صحابہ اکرام کی جتنی غیبی نصرتیں ہیں اس سب کا اصل سبب ان کا اپنے نفس کے خلاف جہاد ہے. ہر اس لیے میرے دوستو اس محنت کا اصل مقصد یہ ہے کہ ہم اس سے اپنے آپ کو بدلنے کا ارادہ کریں. اس میں کوئی شک نہیں کہ دعوت اللہ یقین اور ماحول کی تبدیلی کی ضمانت لیے ہوئے ہے. اللہ نے دعوت میں یقین ماحول کی تبدیلی رکھی ہے. امام بن صاحبہ رضی اللہ تعالیٰ عنہ صبح قوم کو دعوت دینے گئے, شام تک ساری قوم اسلام میں داخل ہو گئی. اتنا اللہ نے دعوت میں اثر رکھا ہے. صبح سے شام تک کی کارگزاری ہے, لوگ اسلام میں داخل ہوئے, نمازیں ہونے لگیں, اذانیں ہونے لگیں, مسجدیں بننے لگیں. اللہ نے دعوت پر یقین ماحول کی تبدیلی رکھی ہے. اللہ نے دعوت میں یقین اور ماحول کی تبدیلی رکھی ہے. کتنے صحابہ کے واقعات ہیں کہ اپنے قوم کو دعوت دینے گئے تو فیض احمد دوسرے رضی اللہ عنہ وہ ہیں جنہوں نے آپ کی بات کے اندر سننے کی وجہ سے کان بند کر لیے تھے لیکن مسجد میں داخل ہوئے اور کان سروئی نکالی. ہم بار بار کہتے ہیں مسجد کے ماحول میں آ کر بات سنو, مسجد کے ماحول میں جا کر بات کرو, صرف اس لیے کہ مسجد کا ماحول یہ دلوں کے تالوں کو کھولنے والا ہے, یہ کانوں کے ڈانٹے نکالنے والا ہے. تو میرے یہاں فرماتے ہیں مسجد میں داخل ہو کر میرا دل چاہا ان کی بات سنوں, کان سروئی نکالی اور آپ کی بات سنی اور اسلام قبول کیا اور اپنی قوم کو دعوت دے کر 80 خاندانوں کے اسلام میں داخل ہونے کے ذریعہ بنے ہیں. اس لیے میرے دوستو عزیزو یہ بات حق ہے کہ اللہ رب العزت نے دعوت میں یقین اور ماحول کی تبدیلی رکھی ہے. میرے محترم دوستو بزرگو یہ محنت سے ذرا ادیش ہو نجے کے نجے بدلانو, نجے کے نجے کے بدلا نجے کے بدلانو. میرے محترم دوست اور بزرگو دعوت مدد یہ بوشت آسے جیٹر مدد یقین پریبرتن ہے, پریبش پریبرتن ہے. تو مانوش جکن یہ دعوت محنت کرے یہٹر مدد جدی سے نجے کے نجے بدلائی بار پریبرتن کرار نیت کرے تکن اللہ تعالی تار مدد پریبرتن آنین. آسل تو نجے পরিবর্তন করার, নিজের জিন্দগি পরিবর্তন করার, নিজের সব কিছুকে পরিবর্তন করার প্রথম নিয়ত আমাকে করতে হবে. আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব. বলে যে যে আল্লাহর দিকে রুজু হয় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন. আবার যে মানুষ যখন মুজাহাদা করে আল্লাহ তাআলা অত্যন্ত তাকিদের সঙ্গে বলতেছেন যে আমি তাকে অবশ্যই অবশ্যই হেদায়েত দিব. তো মেরে মহাজন দোষ বুঝব জেহাদটা কি, আসল জেহাদ সবচেয়ে বড় জেহাদ যেটা সেটা হলো নফসের সঙ্গে জেহাদ করা, মানুষের মনের সঙ্গে জেহাদ করা. মন আল্লাহ তাআলার হুকুমের খেলাফ চলতে চায়, ইমান ইয়াকিনের বিপরীত চলতে চায়. মেরে মহাজন দোষ এই মনকে ইমান ইয়াকিনের উপরে আনা, আল্লাহ তাআলার হুকুমের উপরে আনা, আল্লাহ তাআলার দিনের উপরে আনা, এটা বড় মুজাহাদা, এটা বড় কষ্ট. বলে যে এইটা যখন ঠিক হয়ে যায় এই ভিতরের জেহাদ, যখন জেহাদ করে যখন ঠিক হয়ে যায় তো বাইরের জেহাদও ঠিক হয়ে যায়. আর ভিতরের জেহাদ যতক্ষণ পর্যন্ত সে এটার উপরে সে যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ না আনতে পারছে বাইরের জেহাদে সে কখনোই কামিয়াব হইতে পারবে. কারণ কথা হলো যে মেরে মহতরম দোস্ত সাহাবাদের বিভিন্ন জায়গায় যে তাদের যে সব জায়গায় জয় জয় জয় জয় জয় বলে যে এই সমস্ত জয়ের আসল জিনিসটা কি, সেটা হলো যে তারা তাদের নফসের খায়েশাতের উপরে জয়যুক্ত হয়ে গেছে, তাদের নফসকে তারা কাবুতে নিয়ে নিয়েছিলেন এবং এদের সঙ্গে মুজাহাদার মধ্যে তারা মুজাহাদা করে এই নফসকে তারা ঠিক করে ফেলছিলেন. এই জন্য মেরে মহতরম দোস্ত বুঝব যে যখন আমরা নিজেদের পরিবর্তনের নিয়ত করব তখন আল্লাহ তাআলা আমাদের মধ্যে পরিবর্তন আনবেন. মেরে মহতরম দোস্ত বুঝব ইমাম ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা উনি ইসলাম কবুল করলেন, যখন ওনার ভিতরে পরিবর্তন আসছে তো বলে যে উনি পুরা পরিবার তার পুরা কমকে উনি একেবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্তের মধ্যে সবাইকে মুসলমান বানিয়ে ফেলছে, মসজিদ তৈরি হতে শুরু হয়ে গেছে, নামাজ ইবাদত বন্দিকি শুরু হয়ে গেছে. আর তুফাইর ইবনে আমর দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মক্কাতে আসছেন, কাফেররা তাকে ভয় দেখাইছে তো কানের মধ্যে তুলা ঢুকাইছে, কিন্তু যখন মসজিদে গেছে রসুল্লাহ ইসলামকে নামাজ পড়তে দেখছে তো হুজুরের কাছে যখন গেছে তো তখন মনের মধ্যে একথা আসছে যে আমি এক বিবেকমান মানুষ, আমি একজন বুদ্ধিমান মানুষ, মানুষের কথায় কান বন্ধ করলাম কেন, আমি ওনার কথা শুনি না কেন, আমি নিজেই তো বিচার করতে পারি উনি কি ভালো কথা বলেন না খারাপ কথা বলেন, তা আমি মানুষের কথায় কেন এরকম কান বন্ধ করলাম। তো কানের তুলা খুলে ফেলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোরআন শুনছে তো বলে যে ওইখানে ইসলাম কবুল করছেন এবং ওনার উসিলায় আল্লাহ তাআলা 80 পরিবারকে ইসলামের মধ্যে দাখিল করছেন। তোমার মহতরম দোস্ত আব্দুল উনি বলেন এই কথা যে মসজিদ, এবারে যে এটাই দিলের তালা খোলার জায়গা, কানের রুই খোলার জায়গা, এখানে কানের রুই খুলে যাবে অটোমেটিক, এখানে দিলের তালা অটোমেটিক খুলবে, মাহুল আর পরিবেশ এটা মসজিদ, এটাই হলো পরিবেশ ইমান ইয়াকিন তৈয়ার হওয়া। তো মেরে মহতরম দোস্ত, দাওয়াতের মেহনতের দ্বারা এই পরিবেশকে তৈয়ার করা, যে পরিবেশের মধ্যে ইমান ইয়াকিন তৈয়ার হয়ে যায়। দাওয়াত এই জন্যই যে আমি আমাকে পরিবর্তন করি, এটার নিয়ত আমি যখন করব তো এই দাওয়াতের মেহনতের দ্বারা আমার জিন্দগির মধ্যে পরিবর্তন আসবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে হর উম্মতি কো দাওয়াত দেনে ওয়ালা বানায়া থা, যে ভি আপকে পাস আতা ইসলাম কবুল করতা সবসে পহলা কাম উসকা ইয়ে থা কে আপনি কৌম কো জাকার দাওয়াত দে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে দূর রহনে ওয়ালে ইয়া করিব রহনে ওয়ালে হর শখস সবসে পহলে আপনা ফর্জ মনসরি দাওয়াত কো সমঝতা থা, আর ওয়াকই ইস উম্মত কে আফজল উম্মত হোনে কি শর্ত ভি দাওয়াত হি হ্যায়, ইয়ে দাওয়াত ইল্লাহ কে বগৈর ইয়ে উম্মত কিসি ভি আমল সে আফজল উম্মত নহীন হো সকতি। খুব ফরমাতে উম্মত কি আফজলিয়ত ও দাওয়াত ইল্লাহ কি ওজহ সে হ্যাঁ, হম ইকাম না কর হজরত ফরমাতে আগর ইকাম না করতে তো আল্লাহ ফরমাতে হ্যাঁ তুম খৈর উম্মতিন, লেকিন আল্লাহ নে ফরমাযা কুন তুম খৈর উম্মতিন উসদিল নাস, কি কুন তুম কা মতলব ইয়ে হ্যায় তুম আফজল উম্মত ইশ্বত কে সাথ হো, কি তুম হরেক দূসরে কো ভালাই কা হুকম করতে হো আর বুরাই সে রোকতে হো। মেরে দোস্ত আজিজো, ইসে মেনে আর্জ কিয়া কি দাওয়াত ইল্লাহ কে বগৈর ইয়ে উম্মত আফজল উম্মত নহীন হো সকতি, কিসি ভি আমল খৈর সে ইয়ে উম্মত আফজল উম্মত নহীন হো সকতি সিওয়ায়ে দাওয়াত ইল্লাহ কে। ইসে মেনে আর্জ কিয়া কি হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে হর সাহাবি কো দাওয়াত দেনে ওয়ালা বানায়া থা, কোই কহীন ভি হোতা থা। আবু জাহল কা বেটে, আবু জাহল দুশমন ইসলাম আর উনকে বেটে হযরত ইকরামা ये इस्लाम से भागे और कश्ती में सवार होकर यमन का रास्ता पकड़ा, रास्ते में तूफान आ गया, कश्ती उलटने लगी। हज़रत इकरमा ने पूछा कश्ती वाले से कि मेरे बचाव का क्या होगा, मैं कैसे बचूं। कश्ती वाले ने कहा इखलास का कलमा कहो बच जाओगे। फरमाया कलमा इखलास क्या होता है, कश्ती वाले ने कहा कहो ला इलाहा इल्लल्लाह। अतिक्रमा ने कहा इस ला इलाहा इल्लल्लाह से बचकर तो मैं यमन भाग रहा हूं, अगर मुझे ये कलमा कहना होता और ये कलमा कबूल करना होता तो मैं यमन क्यों भागता। इधर कश्ती ने दावत दी, अतिक्रमा कश्ती चलाने वाले की दावत पर वापस हुए। उधर बीवी ने उनको इशारा किया अपने कपड़े से साहिल पर, ये उनके साथ होकर आप इस हाजिर हुए, इस्लाम कबूल किया। मेरे दोस्त आजीजो, मुझे आज ये करना था कि कोई कहीं किसी हाल में भी था लेकिन वो दावत इल्लाह उसका सबसे पहला फर्ज था, उम्मत के इर्तिदाद का सबब ही यही है कि उम्मत ने इज्तिमाई तौर पर दावत को छोड़ दिया, वरना इस उम्मत की दीन पर इस्तिकामत का जो असल सबब था वो दावत की अमूमियत थी, दावत का छूटना ही ये इर्तिदाद के दरवाजों का खोलने वाला है। इसलिए कि दावत इल्लाह ये इस्लाम में दाखिले का दरवाजा खोल देता है और निकलने का बंद कर देता है, और दावत का छूट जाना इस्लाम में दाखिले को तंग कर देता है और इर्तिदाद के दरवाजे को खोल देता है। मेरे दोस्त अजीजों, उम्मत के इर्तिदाद का सबब ही दावत इल्लाह का छूट जाना है, इसलिए हम अब तक की गफलत पर इस्तग़फ़ार करें और अपने आप को मुजरिम समझें। देखो ये बात याद रखना, दावत इल्लाह का न करना इंदल्लाह जुर्म है, दावत इल्लाह में न लगना इंदल्लाह जुर्म है। आप गौर करें, सिर्फ एक मौका ऐसा मिलता है কাব ইবনে মাজাহ রাদিয়াল্লাহু তাআলা আন উনকে দো সাথী গজওয়ে তাবুক কে পিছে রে গয়ে হর মৌকে পে নিকলনে ওয়ালে লেকিন তাবুক কে পিছে রে গয়ে ক্যা গুনাহ কিয়া থা ক্যা গুনাহ কিয়া থা সিরফ ইয়ে কে এক মৌকে পে আল্লাহ কে রাস্তে মে নাহি নিকলে আপ গৌর করেন ইস পর কিতনি নারাজগি পুরে মদিনা মুনাওয়ারা মে কোই সালাম কো জবাব দেনে ওয়ালা নাহি আপনে চাচা কে লড়কে সে পুছা জো ইন্তেহাই মাহবুব থা কে ইতনা বাতা দো কে মুঝে আল্লাহ আল্লাহ কে রাসূল সে মহব্বত হ্যায় না উসনে কাহা কে মে কুছ নাহি কে সকতা আল্লাহ জানে আল্লাহ কে রাসূল জানে কে তুমে উনসে মহব্বত হ্যায় ইয়া নাহি পচাস রাতেন ইন তিনো পর এসি গুজরি কে জমিন তঙ্গ হো গই ইবনে উসাদ কে বাওয়াজুদ اپنی ذات سے رہت ہونے لگی اور یقین ہو گیا کہ اللہ کسی اور کی پناہ کی جگہ نہیں ہے ہم سب کے یہ غور کرنے کی بات ہے کہ اس پر اتنا ہنگامہ کیوں ہوا اللہ کے راستے میں نہیں نکلے تو نہیں نکلے کیا بات ہے ہم سمجھتے تھے یہ سارا ہنگامہ قیامت تک آنے والی امت سے بتانے کے لیے ہوا ہے اللہ کے راستے کی نقل و حرکت میں کمی آنا یا اللہ کے دین کے تقاضے سے بلا عذر بلا عذر بیٹھ جانا اللہ کی ناراضگی کا سبب ہے میرے دوست عزیزوں یہ واقعہ امت کو قیامت تک واسطے بتانے کے لیے ہے کہ اگر یہ امت اللہ کے راستے کی نقل حرکت میں کمی کرے گی تو یہ اللہ کی ناراضگی کا سبب ہے اتنا ہی نہیں ہے بلکہ کعب بن مالک رضی اللہ تعالیٰ عنہ جو تبوک جانے سے رہ گئے اور سارے مدینے نے ان کا بائیکاٹ کیا اس موقع پر غفان بادشاہ نے خط لکھا اور ریشم کے کپڑے لپٹا ہوا خط آیا کعب بن مالک رضی اللہ تعالیٰ عنہ نے اس خط کو ایک مرتبہ پہ پڑھا اور وہ تنور میں ڈال دیا اور یہ فرمایا کہ ایک مصیبت نے خلف لی کی دوسری مصیبت آ گئی اس واقعے کا اصل مقصد یہ تھا بتانے کا کہ اگر یہ امت کچھ وقت کے لیے بھی دعوت اللہ کو چھوڑ بیٹھے گی تو غیر اپنی طرف دعوت دیں گے غسان بادشاہ نے کہا تمہارے ساتھی نے تمہارے ساتھ بڑی زیادتی کی ہے تم ظاہر ہونے کے لیے نہیں ہو ہمارے پاس آ جاؤ لیکن صحابی صحابی تھے فرمایا ایک مصیبت تو ختم نہیں ہوئی تھی کہ اللہ اللہ کے نبی ناراض ہیں دوسری مصیبت آ گئی کہ غیر ابھی طرف بلا رہے ہیں اسی میرے دوست عزیزوں اپنے آپ کو تسلسل کے ساتھ اس دعوت کے اعمال میں مشغول رکھو ورنہ فتنوں کا دور خدا جانے کھینچ کر کہاں لے جائے گا یہ بڑے فتنوں کا دور ہے اگر ہم داعی اللہ نہ رہے تو مدعو الی الباطل ہو جائیں گے باطل ہر وقت دعوت دے رہا ہے ہم نے تو ڈھائی گھنٹے میں دعوت دینا طے کیا ہے باطل ہر وقت دعوت دے رہا ہے اس لیے پورا مجمع طے کر لے کہ اب تک کی گستگی اب تک کی غفلت کو اور اب تک کے جرم کو اللہ معاف فرمائے اور اب تک کی سستی کو اللہ معاف فرما دے ہم آئندہ کے لیے عزم کرتے ہیں دعوت دین اللہ کو اپنا فرض منصبی سمجھ کر دعوت دین اللہ کو اپنی زندگی کا مقصد سمجھ کر کریں گے تو میرے محترم دوست بزرگو بولن جی رسول اللہ صلی اللہ علیہ وسلم شروع تھے کہ جے کیوں اسلام قبول کرد جے کیوں کلمہ پڑھتو تاکہ دائی بنائیت اور سے ان کے دعوت دینے والا بھیج دیتا امت شروع تھے کہ رسول اللہ صلی اللہ علیہ وسلم پرتیک صحابی کے جی مسلمان ہوئے سے تو انہوں کے دائی بنایا تر قوم کیسے پٹھائی دی سن اور تو انہیں دعوت دیتے سن তো দাওয়াত এ উম্মতের শুরু থেকে উম্মতকে দাওয়াতের উপরে উঠানো হয়েছে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে এই উম্মত আফজল উম্মত সব উম্মতের চেয়ে উত্তম উম্মত যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন সেটা এই জন্যই এই সত্যের সঙ্গেই যে উম্মত দাওয়াতের কাজ করবে সৎ কাজের আদেশ করবে অসৎ কাজের নিষেধ করবে কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন ওই যে যদি এই উম্মত কোন শর্ত ছাড়াই সমস্ত উম্মতের চেয়ে উত্তম হইত তাহলে আল্লাহ তারা এরকম বলতেন আনতুম খায়রা উম্মাতিন, কিন্তু আল্লাহ তারা কুনতুম খায়রা উম্মাতিন বলছেন, যার অর্থ হল এই যে তোমরা যদি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই কাম করো তাহলে তোমরা সব উম্মতের চেয়ে উত্তম উম্মত হবে তোমরা। এই জন্য মেরা মহতরম দোস্তরা বুজুর্গ, এই কাম তো দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটা তো এই উম্মতের এই উম্মতকে সব উম্মতের চেয়ে উত্তম বানায় দিবে। আর এই উম্মত যদি এই কামকে ছেড়ে দেয় তো মেরা মহতরম দোস্তরা বুজুর্গ এই উম্মতের মধ্যে মোরতাদ হয়ে থাকবে মানুষ, আস্তে আস্তে দিন থেকে হটতে থাকবে, বাতিল এই উম্মতকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে। কারণ এই উম্মত দাওয়াত বন্ধ করে দিলে ইস্তেমাই ভাবে মানে সমস্ত উম্মত প্রত্যেক ব্যক্তি একেবারে পুরুষ মহিলা সকলেই বাচ্চা বুড়া জওয়ান প্রত্যেকেই যখন ইস্তেমাই ভাবে এই দাওয়াতের মেহনতকে ছেড়ে দিবে তখন তাদের দিন কমজোর হয়ে যাবে এবং তারা বাতিলের শিকার হয়ে যাবে। এই জন্য বলেন যে ভাই এই উম্মতকে তো আল্লাহ তারা ইস্তেমাই ভাবে যখন এই কাম করবে তো আল্লাহ তারা দিনের উপরে মজবুত রাখবেন। উনি বলেন যে এই কথা মনে রাখি যে এই কাম ছেড়ে দেওয়া আল্লাহ তালার কাছে বড় অপরাধ, এই কাম না করা অর্থাৎ আল্লাহর দিকে মানুষকে দাওয়াত না দেওয়া এটা আল্লাহ তালার কাছে বড় অপরাধ, বড় অন্যায় কাম, যে এদের উপরে আল্লাহ তালা বড় নারাজ হয়ে যান। মেরা মহতরম দোস্তরা বুজুর্গ বলেন যে ওই যে মদিনার তিন সাহাবির কথা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ওনার সঙ্গে আর দুই সঙ্গী ওনার বলে যারা তবুকের যুদ্ধে শরীক হইতে পারেন নাই, যে সব ব্যবস্থা থাকা সত্ত্বেও আজ যাবো কাল যাবো করে যাওয়া হয় নাই, তো বলে যে এইটার উপরে পঞ্চাশ দিন পর্যন্ত মসজিদে মদিনায় কোন লোক তাদের সঙ্গে কথা বলতেছে না, সবার সঙ্গে বাইকট করাই দিছে। যে হাতকে তাদের অবস্থা এরকম হইল বলে যে খোদার জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গেল। একদিন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ওনার চাচাতো ভাই যাকে যার সঙ্গে ওনার খুব সম্পর্ক ছিল মহব্বত ছিল তাকে সালাম দিয়েছেন, সালামের জবাবও দিতেছেন না, জিজ্ঞাসা করতেছেন আচ্ছা এতটুকু বলে দাও যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করি কিনা। সে বলল যে তুমি আল্লাহ আল্লাহ রসুলকে মহব্বত করো কিনা আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন, আমি কিছু বলতে পারবো না। তো মেরা মহতরম দোস্তরা বুজুর্গ কেউ কথাও বলে না কেউ সালামের জবাব দেন, পঞ্চাশ দিন পর্যন্ত কি করছিলেন বলে এমন কোন বড় অপরাধ এমন কোন গুণা বলে না না, ওই তবুকের যুদ্ধে শরিক হন নাই, এক তবুকের যুদ্ধে যান নাই বলে এত বড় আপদ এত বড় মুসিবত যে পুরা মদিনা বয়কট করে ফেলছে কেউ কথা বলে না তাদের সঙ্গে। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ শুধু এইটুকু হইলেও যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা বাকি উম্মতের জন্য বড় শিক্ষণীয় জিনিস দেখাই দিয়েছেন, এ কথা বুঝাই দিয়েছেন। এই ওয়াকিয়ার দ্বারা হজমান ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলতেন এই কথা যে এই ঘটনার দ্বারা পুরো উম্মতের জন্য এই শিক্ষণীয় বিষয় যেটা সেটা হলো যে যখন এই দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার কাম মানুষ ছেড়ে দিবে তখন আল্লাহ তাআলা এইভাবে নারাজ হয়ে দেবেন। মেরে মহতরম দোস্তরা বুজুর্গ বলেন এই কথা যে শুধু এইটুকুই নয়, বলে যে যখন এই অবস্থা চলতেছিল তো বলে যে গাসসান বাদশাহ গাসসান পত্র পাঠাইছে ওনার কাছে, বলে তোমার সাথী অর্থাৎ তোমার নবী তোমার সঙ্গে বড় জুলুম করতেছে শুনছি, তোমার সঙ্গে বয়কট করে রাখছে, তো তোমার মতো লোক এরকম নষ্ট হওয়া ঠিক নয়, তুমি আমার কাছে চলে আসো। তো বলে যে উনি রেশমি কাপড়ের মধ্যে এই চিঠি লেখে পাঠাইছে, উনি এটা পড়া ওইটাকে সঙ্গে সঙ্গে তন্দুরের মধ্যে চুলার মধ্যে ফেলে দিয়েছেন। আর এই কথা বলছেন এক মুসিবত কাটতে না কাটতে আরেক মুসিবত এসে পড়ছে, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুল নারাজ হয়ে এক মুসিবতে পড়ছি আমি, আর এখন আমার বাতেল আমাকে দাওয়াত দিতেছে ডাকতেছে তার দিকে যাইতাম এটা আরেক মুসিবত হইল। তো মেরা মহতরম দোস্তরা এখানেও শিক্ষার বিষয় হলো এই যে যখন এই উম্মত এই সেমাই ভাবে এই দাওয়াতের কামকে ছেড়ে দিবে তো মেরে মহতরম দোস্তরা বুজুর্গ বাতেলের দাওয়াতের শিকার হয়ে যাবে। আমরা তো খালি মসজিদে আড়াই ঘন্টা দাওয়াত দেওয়ার দাওয়াতের মেহনত করার কথা বলতেছি, আর বাসের চব্বিশ ঘন্টা প্রতি মুহূর্ত সে তার দাওয়াত চালাইয়া যেতেছে। এরকম ফিতনার যুগে মেরে মহতরম দোস্তা বুজুর্গ নিজের দিন বাঁচানো দিনের উপরে টিকা ফলে দাওয়াতের মেহনত ছাড়া এ উম্মত টিকতেই পারে না। যখন এই উম্মত দাওয়াতকে ছেড়ে দিবে তো বাতেলের দাওয়াতের শিকার হয়ে যাবে তারা, বাতেল তাদেরকে দাওয়াত দিয়ে দিবে। আজ মেরে মহতরম দোস্তা বুজুর্গ দিকে দিকে চারিদিকে বাতেলের শিকার হয়ে মানুষ ইসলাম থেকে ফিরে যেতেছে, মুরতাদ হয়ে যেতেছে। মেরে মহতরম দোস্তা এটার কারণ কিছুই নয়, একটাই কারণ, সেটা হল যে উম্মত ইজতেমাঈ ভাবে যে দাওয়াতের মেহনত করার ছিল সে দাওয়াতের মেহনতকে আমরা ছেড়ে দিছি। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ প্রত্যেকে এই কথা মনে করি, এই দাওয়াতের মেহনত ছেড়ে দেওয়া আল্লাহকে নারাজ করা। আর এইরকম জমানায়, ফিতনার জমানায় যে দাওয়াতের মেহনতকে ছেড়ে দিবে সে ফিতনার শিকার হয়ে যাবে এবং সে সে ফিতনার মধ্যে পড়ে যাবে। এই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ প্রত্যেকে এই কথা নিয়ত করা চাই যে আমরা এই দাওয়াতের মেহনতকে করব ইনশাআল্লাহ। اس بات کا بھی یقین ہو ہمیں دل سے اللہ کے راستے کی نقل حرکت یہ توبہ کی تکمیل کا اصل سبب ہے۔ اس راستے کی نقل حرکت توبہ کی تکمیل کا سبب ہے۔ مشہور واقعہ ہے، مشہور واقعہ ہے، ایک آدمی نے 99 قتل کیے، پھر ایک راہب سے ملا اور راہب سے یہ کہا هل لي من توبۃ، کیا میری توبہ قبول ہو سکتی ہے؟ راہب نے کہا تمہاری توبہ قبول نہیں ہو سکتی، تم نے 99 قتل کیے ہیں۔ اس نے قاتل نے اس کو بھی قتل کر دیا، 100 قتل ہو گئے پورے۔ 100 قتل کرنے کے بعد پھر خیال آیا کہ غلط کیا ہے، توبہ کرنی چاہیے، اپنے گناہ پر ندامت بھی تھی، اپنے گناہ پر ندامت بھی تھی، استغفار بھی تھا، آئندہ نہ کرنے کا پختہ ارادہ بھی کر لیا اور توبہ کی غرض سے نکلا۔ ایک عالم سے ملاقات ہوئی، عالم سے کہا هل لي من توبۃ، کیا میری توبہ قبول ہو جائے گی؟ عالم نے یہ نہیں کہا کہ جائیے اللہ معاف کر دیں گے، استغفار ہے، توبہ ہے، آئندہ نہ کرنے کا پختہ ارادہ ہے، جاؤ اللہ معاف کر دیں گے۔ عالم نے کہا اگر اپنی مغفرت چاہتے ہو اور توبہ قبول کرانا چاہتے ہو اللہ کے یہاں تو اپنی بستی چھوڑ کر نکل جاؤ۔ مشہور صرف یہی تین چیزیں ہیں، استغفار ہے، آئندہ نہ کرنے کا پختہ ارادہ ہے، اور اپنے عمل پر ندامت ہے۔ لیکن یہ چوتھی چیز سب بھول گئے کہ عالم نے کہا اگر اپنی مغفرت چاہتے ہو اور اللہ کے یہاں توبہ قبول کرانا چاہتے ہو تو اپنی بستی چھوڑ کر نکل جاؤ، اور اس نے دیکھ کیا کہ فلا فلا بستی میں جاؤ۔ یہ نکلے اور زندگی کا وقت ختم ہو گیا۔ اللہ اکبر، اللہ تعالی نے اس زمین سے کہا تو پھیل جا، جہاں جا رہے اس سے کہا تو سمٹ جا، اور کہا فرشتے کے زمین ناپ کے دیکھ لو، جہاں یہ جا رہا تھا اگر وہاں کے قریب ہے تو اس کے رحمت کے بھیج چلے جائیں۔ میرے دوستو عزیز بزرگو، حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو حرکت پر ڈالا تھا، اس امت کے لیے جمود تھا ہی نہیں۔ فرمایا عمر رضی اللہ تعالیٰ عنہ کہ یہ حجاز تم عربوں کا رہنے کی جگہ نہیں ہے، تم نے اسے اپنے رہنے کا وطن کیوں بنا لیا؟ عرب تمہارے رہنے کی جگہ نہیں ہے، بلکہ حجاز تمہارے لیے ایسا ہے جیسا گزرنے والا کہیں قیام کر لیتا ہے اپنے جانور کو چارہ دینے کے لیے، پھر آگے بڑھ جاتا ہے۔ میرے دوست عزیزو، حضور اکرم صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو حرکت پر ہی ڈالا تھا، کیونکہ امت کی نقل حرکت یہی امت کی ہدایت کے، امت ہدایت کے باقی رہنے کا سبب ہے، امت کے ہدایت پر باقی رہنے کا سبب ہی نقل حرکت ہے۔ امت کی ساری بیماریاں جمود کی وجہ سے ہیں، اور امت کی پاکیزگی امت کی نقل حرکت پر ہے۔ جس طرح جاری پانی پاک رہتا ہے، امت اس راستے کی نقل حرکت سے پاک رہے گی، دوسروں کو پاک دوسرے کے باقی کا ذریعہ بنے گی, جس طرح جاری پانی پاک رہتا ہے اور پاک کرتا ہے. کیا آپ نے ہمیں صحابہ کو نقل حرکت پر ڈالا تھا, مدینہ منورہ میں مرنا عیب سمجھا جاتا تھا. ایک صحابی کی موت مدینہ میں ہوئی, فرمایا کاش مدینہ سے باہر مرتے. اس لیے میرے دوست عزیزو, اس موت کا اصل کام اس راستے میں پھرنا تھا. میری بات یاد رکھیو, اللہ کے راستے کی نقل حرکت اللہ کے امر کی وجہ سے ہے, اللہ کے حکم کی وجہ سے ہے. جس طرح نماز پڑھنا اللہ کا حکم ہے, اللہ کے راستے پھرنا اللہ کا حکم ہے. حضرت میں فرماتے تھے اگر تین کام نہ ہوتے دنیا میں تو میں دنیا میں رہنا پسند نہ کرتا. پہلا کام اللہ کے راستے میں پھرنا, اور دوسرا کام اللہ کے ذمہ لمبے لمبے سجدے کرنا, اور تیسرا کام علم کی مجلس میں جم کر بیٹھنا. اگر تین کام نہ ہوتے, دعوت, عبادت اور تعلیم, تمہیں اللہ سے جا ملتا. آپ نے اپنے صحابہ کو نقل حرکت پر ڈالا تھا, اور ایسے فضائل فرمایا نقل حرکت کے. یاد رکھو یہ فرمایا حضرت اکرم صلی اللہ علیہ وسلم نے کہ میری امت کا جو فرد دین کی دعوت کو لے کر سمندری سفر کرے گا اور سمندری سفر میں اوقات پائے گا, اللہ تعالیٰ فرماتے ہیں اس کی روح میں فرشتوں سے نہیں نکلواؤں گا, اس کی روح میں خود نکالوں گا. اتنی بڑی فضیلت ہے اللہ کے راستے کی نقل و حرکت کی. اتنے فضائل ہیں. حضرت فرماتے تھے اگر تمہیں اس راستے کی حقیقت معلوم ہو جائے تو تم اپنے آپ کو اس کام کے لیے وقف کر دو کہ میرا کوئی کام نہیں سوائے دعوت اللہ کے. اگر امت کو اس راستے کی حقیقت معلوم ہو جائے تو امت اس کام کے لیے اپنے آپ کو وقف کر دے. حضرت فرماتے تھے. تو بھائی میرے محترم دوست بزرگوں, مجھے توبہ پنتا ہوئی اللہ راستہ بیر ہو زندگی بدلابر جن چاہتی نیت کردا کرلہ تعالی ہم نیت قبول ہو جائے ہم زندگی بدلا جب یہ پنتا آسبی ہل جہاں ہمیں آللہ راستہ بیر ہوں. ایک جن مانس گنا کرے توبہ کرے تر توبار اور جو پنتا ہی ہل آللہ راستہ بیر ہوا پر بولیں جو مشہور گٹنا آسے پرسدھ گٹنا آسے বলে এক এলাকার মধ্যে একজন লোক 99টা খুন করছে, তো এক সন্ন্যাসী আবেদের কাছে গেছে, বলে আমার জন্য তবার কোনো সুযোগ আছে না. বলে 99টা খুন করছে আমার তবা, তোমার তবা নেই. তো বলে যে সে ওই তাকেও কতল করে দিছে, 100টা পুরো করছে. এরপরে তার ভিতরে আবার শর্মিন্দিগি, আজ আবার তার মধ্যে যে অনুশোচনা আসছে এবং তার মধ্যে আল্লাহ তাআলার কাছে মাফি চাওয়ার এরাদা পয়দা হয়েছে. এক আলেমের সঙ্গে দেখা হয়েছে, তাকে জিজ্ঞাসা করছে, তো আলেম শুধু এটুকুই বলে নাই যে ভাই তোমার মধ্যে তো অনুশোচনা আসছে আর তুমি আল্লাহ তাআলার কাছে মাফও চাইছো, আগামীতে না করার পাক্কা ইরাদাও করছো, যথেষ্ট হয়ে গেছে, তোমার গুনাহ মাফ হয়ে গেছে. বরং ওই আলেম তাকে এই কথা বলছে যে তুমি যদি তোমার এই তওবার পরিপূর্ণতা চাও সেটা হলো সে তাহলে তুমি তোমার এলাকা ছেড়া অমুক এলাকায় চলে তো রুখ বাতায় দিল. তোমার যে সে রওনা হয়ে গেল, যখন সে রওনা হয়ে গেল রাস্তায় তার মৃত্যু আসলো. তো রহমতের ফেরেশতা, আযাবের ফেরেশতা, উভয় ফেরেশতা আসছে. আল্লাহ তাআলা বললেন যে ফয়সালা করলেন যে যেখানে যাইতেছিল সেখানে জমিন যদি কম হয় আর যেখান থেকে রওনা হয়েছে সেটা যদি বেশি হয় তাহলে রহমতের ফেরেশতারা নিবে, আর যদি যেখান থেকে রওনা হয়েছে সেই জমিন যদি কম হয় তাহলে আযাবের ফেরেশতারা নিবে. ওইদিকে জমিনকে হুকুম দিছেন যে তুমি প্রশস্ত হয়ে যাও, অর্থাৎ তার এলাকা থেকে যে পর্যন্ত গেছে ওই জমিনকে হুকুম দিছে তুমি প্রশস্ত হয়ে যাও, আর যে এলাকায় যাওয়ার কথা ছিল সেই এলাকার জমিনকে হুকুম দিছেন যে তুমি গুটায় যাও. তো ফেরেশতারা মাপছে, মেপে দেখে দেয় যে সে যেখান থেকে রওনা দিছে সে রাস্তা তো অনেক বড়, তো কাজেই রহমতের ফেরেশতারা তাকে নিয়ে গেছে. তো এই জন্য মেরা মহতরম দোস্তা বুজুর্গ, এই উম্মতের মধ্যে জুমুদ অর্থাৎ জমে থাকা নাই, বরং রসুল্লাহ সাল্লাহ ইসলাম তো এম্মদকে তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ যে হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই উম্মতকে নকল হরকতের মধ্যে আনছিলেন, আর এই উম্মত নকল হরকতের মধ্যে ছিল. যতক্ষণ এই উম্মত নকল হরকতের মধ্যে থাকবে, চালু থাকবে, চলাচলের মধ্যে থাকবে, ততক্ষণ সে পাক থাকবে, পবিত্র থাকবে, সব রকম ভিতরের বিমারি আর রোগ ব্যাধি, যে বাতিনি রোগ ব্যাধি তার দূর হইতে থাকবে। আর যদি সে এক জায়গায় জমে যায় আর হরকত না করে, তোমার যে সব রকম রোগ ব্যাধিতে তারে ধরবে। এই জন্যই মেরে মহতরম দোস্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি একথা বলতেন, যে তিনি একথা বলতেন যে আমার কাছে তিন জিনিস প্রিয়, যদি এই তিন জিনিস না হইতো তাহলে আমি দুনিয়ায় থাকার চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়াই বেশি পছন্দ করতাম। এক হলো আল্লাহর রাস্তায় বের হওয়া, আরেক হলো এরকম ভাবে লম্বা লম্বা সিজদা করা, আরেক হলো তালিমের হালকায় বসা, ইলম হাসিল করা। বলে যে এই দাওয়াত, তালিম আর ইবাদত, এই তিন জিনিস যদি না থাকতো দুনিয়াতে তো আমি আল্লাহর কাছে চলে যাওয়াই বেশি পছন্দ করতাম। এই জন্য মেরে মহতরম দোস্তা বুঝবো আল্লাহর রাস্তায় বের হওয়া, বলে যে এর মধ্যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কখনোই এক জায়গায় বসে থাকতেন না, তাহলে তো আল্লাহর রাস্তায় চলতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবাদেরকে, বলে এই হিজাজের জমিন তোমাদের আসল বাড়ি নয়, আরে তোমরা তো এখানে কিছু সময়ের জন্য অবস্থান করতেছ, তোমাদেরকে তো সারা দুনিয়া যেতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হিজাজের ভূমিকে ছেড়ে তারা সারা দুনিয়াতে বিচরণ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত শুনাইছেন, বলে যে আল্লাহর রাস্তায় বের হওয়া, বলে যে আমার উম্মতের যারা আল্লাহর রাস্তায় সমুদ্র সফর করবে, পানির সফর করবে, আর সেখানে যদি তার মৃত্যু হয়ে যায় তো আল্লাহ তাআলা বলেন যে আমি তার রূহকে ফেরেশতা দিয়ে কবজ করাই না, আমি নিজে তার রূহকে কবজ করি। সেই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝুক, বলেন যে এই উম্মতকে আল্লাহ তাআলা বানেনি না এই জন্য যে তারা এক জায়গায় বসে বসে ইবাদত করতে থাকবে, বরং এই উম্মতকে বানাইছেনই আল্লাহ তাআলা যে তারা চলাচল করবে, নকল হরকত করবে, আর এর দ্বারা তাদের নিজের দিনও পরিশুদ্ধ হবে। যেমন নাকি পানি যখন চলাচল করে ওই পানি পবিত্র থাকে, পাক থাকে, আর পানি যখন জমে থাকে এক জায়গায় ওইটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য মেরে মহতরম দোস্তরা বুঝুক আল্লাহর রাস্তায় ফেরা এত ফজিলত আল্লাহ তাআলা রাখছেন, কাজে আল্লাহর রাস্তায় ফেরার জন্যই আমাদেরকে নিয়ত করতে হবে। আমার দিল চাহতা হ্যাঁ পুরে মজমে জিতনে চার চার মাহ লগায়ে হুয়ে সাথী হ্যাঁ ও সব মুলকো কে ইরাদে করেন। ফরিদ ভাই আমি বলেন যে আমার তো মনে চায় যে এই পুরা মজমার মধ্যে যারা তিন চিল্লা আগে দিয়ে দিছি তারা সব বিদেশে সফরের জন্য আমরা আমাদের তশকিল করাই, নাম লেখাই। যে ওলামা হ্যাঁ ও সাল কে ইরাদা করেন, যারা ওলামায়ে কেরাম আছেন আপনারা সাল সালের